ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد وإن أنيق على صخرة استناق وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام میرا محترم دوست بزرگو عزیزو یہ تو لوگوں کو معلوم ہے کہ دین کیا ہے لیکن اصل ہے دین پر استقامت اس وقت اللہ رب العزت مجھ سے کیا چاہتے ہیں اللہ کے امر کو محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورا کرنا یہ دین ہے لیکن یہ دین کے تقاضے پورے کیوں نہیں ہوتے اپنے دین پر استقامت کیوں نہیں ہے مسلمان نے دین کو چھوڑا ہے یا تو غیروں سے محبت کی وجہ سے یا غیروں کے رعب کی وجہ سے یہ دو وجہ ہیں مسلمان کے دین کو چھوڑنے کی یا غیروں سے محبت یا غیروں کا رعب یہ دو اصل سبب ہیں امت کے دین کو چھوڑنے کے کیونکہ اللہ کے غیر کا تاثر اللہ کے غیر کا تاثر جس مومن کے دل میں جس شکل میں بھی ہوگا وہ تاثر اسے اللہ کے غیر کے حکم کی طرف لے جائے گا اللہ کے حکم کے مقابلے میں استقامت ہی اصل ہے اور یہ استقامت یہی ایمان کی علامت اور ایمان کا تقاضا ہے یہ استقامت کیوں نہیں ہے اس کی بنیادی وجہ یہ ہے کہ مسلمان نے حق کی طرف دعوت دینا چھوڑ دیا یہ مسلمان کے بے دینی کے مقابلے میں ناکام ہونے کی بنیادی وجہ بے دینی کے مقابلے میں اپنے دین کو لے کر ناکام ہونے کی بنیادی وجہ وہ اپنے دین کی طرف دعوت نہ دینا ہے جب تک مسلمان اجتماعی طور پر حق کی طرف جائے تھا یہ اپنے دین کے بارے میں ذرہ برابر اپنے دین کا نقصان برداشت نہیں کر سکتا تھا نہ انفرادی طور پر نہ اجتماعی طور پر ابوبکر صدیق رضی اللہ تعالی عنہ زکات میں دی جانے والی رسی کے لیے کہ اگر یہ رسی روکیں گے تو میں رسی کے لیے مدینے کو خالی کر دوں گا دعوت سے امت کے اندر سب سے بڑی استعداد یہ باقی تھی کہ امت کسی حال میں اپنے دین کے نقصان کو برداشت نہیں کر سکتی تھی مشہور واقعہ ہے عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ کا کہ وہ روم میں اپنی جماعت کے ساتھ کام کر رہے تھے یہ نقل و حرکت اس کا جو اصل اثر تھا کا جو اصل اثر تھا وہ اپنے دین پر کسی طرح کی مداخلت, اپنے دین کے بارے میں کسی قسم کی کمی اور زیادتی وہ برداشت نہیں کی جاتی تھی. روم کے بادشاہ نے عبداللہ بن حذافہ کو قید کرایا اور ان کو نصرانی کی طرف دعوت دی. کیونکہ میرے دوستوں نے تو یہ بات بالکل حق ہے کہ جب مسلمان اجتماعی طور پر حق کی طرف داعی نہیں ہوگا تو پھر مسلمان اجتماعی طور پر باطل کی طرف مدعو ہوگا. عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ کو گرفتار کر کے ان کو بادشاہ نے نصرانیت کی دعوت دی کہ اگر تم نصرانی ہو جاؤ تو میں اپنی آدھی بادشاہ تمہیں دیتا ہوں. ایک صحابی کے لیے ان کے اپنے دین سے پھرنے پر آدھی بادشاہ دینے کے لیے روم کا نصرانی بادشاہ تیار ہے, لیکن اپنے دین کی دعوت سے اپنے دین پر ایسی استقامت تھی کہ یہ فرمایا کہ تیری آدھی بادشاہت نہیں, عرب کی ساری بادشاہتیں اور تیری پوری بادشاہت ایک مرتبہ فلک جھلکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے, اگر یہ ساری بادشاہتیں مجھے ملتی ہوں تب بھی میں اس کے لیے تیار نہیں ہوں کہ میں فلک جھلکنے کے بقدر بھی محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑوں. بادشاہ مایوس ہو گیا. بادشاہ نے کہا میں تمہیں قتل کروں گا, یہ کرو جتنا دل چاہے وہ کر. بادشاہ نے پانی گرم کرایا دیگ میں اور دو مسلمان قیدیوں کو اس کے سامنے دیگ میں ڈال کر جلا دیا. یہ دیکھ رہے تھے. بادشاہ نے پھر کہا نصرانی ہو جاؤ, پھر یہ جواب دیا. بادشاہ نے کہا کہ ان کو بھی دیگ میں ڈال دیا جائے. جنہوں کو دیگ میں ڈالا جانے لگا تو یہ روئے. بادشاہ نے کہا کیا بات ہو گئی, نصرانی ہو جاؤ؟ فرمایا کہ نہیں, میں دیگ میں ڈالے جانے پر نہیں رویا, میں تو اللہ کو ایک حقیر جان پیش کرنے پر رو رہا ہوں کہ میری تمنا یہ تھی کہ میرے پاس میرے جسم کے بالوں کے بقدر جانے ہوتی میں ایک ایک جان اللہ کے لیے قربان کرتا. میرے دوستوں بزرگ عزیزوں, یہ واقعات صرف وقتی طور پر متاثر ہونے کے لیے نہیں ہیں, یہ واقعات یہ بتانے کے لیے ہیں کہ آخر وہ سبب کیا تھا جس سے امت کے اندر یہ اجتہاد تھی کہ وہ بڑی بڑی حکومتوں کو اور بڑی بڑی سلطنتوں کو اپنے دین کے بارے میں کچھ نہیں سمجھتے تھے. اس کا سبب کیا تھا؟ اس کا سبب وہ امت کا محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے جذبے کے مطابق قربانیوں کے ساتھ دین کو لے کر پھرنا تھا. اس کا بنیادی سبب محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے جلسے کے ساتھ ان کے طریقے کے مطابق محمد صلی اللہ علیہ وسلم کے اور آپ کے صحابہ کے طریقے اور ان کے جلسے کے مطابق اپنے دین کو لے کر پھرنا تھا. کہ مسلمان اب حق کی طرف دعوت نہیں دے گا تو باطل کے مقابلے میں کمزور ہو جائے گا. کیونکہ اللہ رب العزت نے امت کی ہدایت کا اور تربیت کا جو ضابطہ قرار دیا ہے وہ دعوت اللہ کو ضابطہ قرار دیا ہے. اللہ نے قرآن میں صاف طور پر فرمایا ہے کہ اس شخص سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت دیتے ہوئے عمل کرے, وہ یا دعوت اور عمل دونوں کو اکٹھا جمع کر لے گا اس کا دین سب سے اچھا ہوگا. آگے فرمایا ہے وقال اننی من المسلمین, کہ ایسے ہی لوگوں کے اندر اپنے آپ کو آپ صلی اللہ علیہ وسلم کے عقائد, آپ صلی اللہ علیہ وسلم کی عبادات, آپ صلی اللہ علیہ وسلم کی سنتیں اور آپ کا معاشرہ اور آپ کے معاملات اور آپ والے طریقے اور آپ والے اخلاق اور آپ والی قربانیوں, ان سب کے اعتبار سے اپنے آپ کو مسلمان وہ ثابت کر سکے گا جو مسلمان دعوت اور عمل دونوں کو اکٹھا جمع رکھے گا. وقال نبی کا مطلب یہ نہیں ہے کہ میں مسلمان قوم میں سے ہوں, میں مسلمان ملک میں سے ہوں, میں مسلمان نام کا ہوں, نہیں, بلکہ وقال اننی من المسلمین کی تفسیر کی علماء نے کہ اپنے آپ کو ہر اعتبار سے مسلمان ثابت کرے. مسلمان اس کو کہتے ہیں جو اپنے آپ کو ہر اعتبار سے اللہ تعالیٰ کے حکموں کے, اپنے آپ کو اللہ تعالیٰ کے حکموں کے حوالے کر دے. اس کی اپنی مرضی, اس کا اپنا ارادہ, اس کا اپنا کوئی طریقہ, اس کی اپنی کوئی چاہت باقی نہ رہے, اس کو کہتے ہیں مسلمان. اپنے آپ کو 100% اللہ کے حکموں کا پالن کرنے والا مسلمان کہلاتا ہے. جسے اللہ تعالیٰ نے ابراہیم علیہ السلام نے فرمایا تھا اسلم, کہ مسلمان اپنے آپ کا حوالے کر دو. فرمایا اسلم تو رب العالمین, کہ میں نے اللہ تعالیٰ کی ہر چاہت ہر حکم کے اعتبار سے اپنے آپ کو اللہ کے حوالے کیا ہے. میرے بزرگ دوستو عزیزوں, مجھے تو بنیادی طور پر یاد کرنا تھا, کیونکہ اس زمانے میں ہر شخص سوچتا ہے کہ آخر دین زندگی سے کیوں نکل رہا ہے اور زندگی میں دین کے آنے کا کیا راستہ ہے. اس زمانے میں ہر شخص نئے نئے طریقے اور نئی نئی اسکیمیں اور نئے نئے مشورے, حالانکہ کتنی صاف بات ہے امام مالک رحمۃ اللہ علیہ کی کہ اس امت کے بعد والے اس وقت تک نہیں سدھریں گے جب تک یہ امت وہ نہ کرے جو اس امت کے پہلے نے کیا ہے. جب تک یہ امت اجتماعی طور پر دعوت الاللہ کو اپنا فرض منصبی نہیں سمجھے گی اور اپنے مقصد کی طرف نہیں لوٹے گی. میرے دوستو عزیزوں, کتنی صحیح حدیث ہے اور صحیح روایت ہے کہ اگر تم نے کاروبار کو اپنا مقصد بنا لیا اور گائے بیل کی دنیا پکڑ کر تم نے زراعت کو اپنا مقصد بنا لیا اور اللہ کے دین کی محنت کو چھوڑ دیا, اللہ تم پر وہ ذلت مسلط کریں گے جو ذلت اس وقت تک ختم نہیں ہوگی جب تک تم اپنے دین کی طرف لوٹ نہ جاؤ. اس لیے مختلف اس زمانے میں مختلف رائے, مختلف خیالات, مختلف تبصرے اور مختلف شکلیں سوچی جاتی ہیں زندگی میں دین کے لانے کے لیے. زندگی میں دین کے آنے کا بھی راستہ دعوت ہے اور زندگی میں دین کے باقی رہنے کا بھی سبب دعوت اللہ ہے. یہ کوئی دعوے کی بات نہیں ہے, یہ ایک حقیقت ہے, انسان کی فطرت ہے. جس چیز پر انسان محنت کرتا ہے اس چیز سے اس کو فطری محبت ہو جاتی ہے. دکان کا نقصان برداشت نہیں کرے گا, کارخانے کا جلنا برداشت نہیں کرے گا, ملک کا ٹوٹنا برداشت نہیں کرے گا, حکومت کا گرنا برداشت نہیں کرے گا. اس لیے کہ ان تمام شکلوں پر محنتیں ہیں, صلاحیتیں لگ رہی ہیں, یہ اس چیز کے نقصان کو برداشت نہیں کرے گا جس پر یہ محنت کرے گا. یہ انسان کی فطرت ہے, فطرت کا انکار کوئی نہیں کر سکتا. اس لیے میرے محترم دوستو بزرگو عزیزوں, سب سے پہلے یہ طے کریں ہم سب کہ ہمیں اپنی محنت کے رخ کو بدلنا ہے. اللہ نے فرمایا ہے والذین جاہدوا فینا, جن کی محنت ہمارے اعتبار سے ہوگی, ہماری رضا کے لیے ہوگی. جاہدوا فینا ہمارے اعتبار سے ہوگی, ہماری رضا کے لیے ہوگی, ہم اس کو ہدایت ضرور دیں گے. یہ فیصلہ میں اور آپ نہیں کریں گے, جیسے میں اور آپ نہیں کریں گے کہ اللہ کے اعتبار سے کون سی محنت ہے. یہ فیصلہ تو صحابہ اکرام نے کر دیا. اس زمانے میں مسلمان صحابہ اکرام کے طریقے اور ان کے جذبے کے ساتھ دین کو لے کر پھریں گے. اللہ رب العزت ہر زمانے میں مسلمانوں کو ہر زمانے میں اس طرح ہدایت دیں گے اس طرح ہمارے صحابہ کے دور میں ہدایت دی ہے. اللہ تعالیٰ نے وہ ضابطہ متعین کر دیا ہے, وہ راستہ ہدایت کے ملنے کا طے کر دیا ہے. میرے بزرگ دوستو عزیزوں, وہ طریقہ محنت امت میں سے نکل گیا جو طریقہ محنت اصل امت کے دین پر باقی رہنے کا تھا. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوستا بزرگو اپنی بولیں جو سبائی جانیں جو دین کا کے بولے, اصل دین بولے ہلو استقامت کے, ইস্তিকামতের অর্থ হল যে মানুষ প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার তরফ থেকে তার উপরে যে হুকুম আসতেছে সে হুকুম মোতাবেক সে তার জীবনযাপন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই হুকুমকে সে পুরা করে। এটাই হল ইস্তিকামত। তো দিনের মধ্যে ইস্তিকামত যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই দিনের দ্বারা দুনিয়াতে সে উপকৃত হতে পারবে না, অন্যান্য দিন মানাদের উপরে সে জয়যুক্ত হতে পারবে না, অন্যান্য দিন যখন মোকাবেলায় আসবে তো এই দিন যে যেটার মধ্যে ইস্তিকামত নাই তার, যে দিনের উপরে সে দিন তার ভিতরে কমজোর এবং দুর্বল হয়ে গেছে, ওই দিন দিয়ে সে কখনোই অন্যান্য দিনের মোকাবেলা করতে পারবে না। অন্যান্য দিনের মোকাবেলা তো তখন করা যাবে যখন কিনা দিন তার মধ্যে পরিপূর্ণ থাকবে, অর্থাৎ দিনের ইস্তিকামত, অর্থাৎ তার জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের যে হুকুম তার উপরে আসতেছে সেই হুকুমকে সে নবীর তরিকায় পালন করতেছে। এটাই হল দিন, এটাই হল দিনের উপরে ইস্তিকামত। যতক্ষণ পর্যন্ত সে এই জিনিসকে হাসিল না করছে ততক্ষণ পর্যন্ত সে তার দিনকে দিয়ে সে অন্য দিনের উপরে জয়যুক্ত হইতে পারবে না, কোন জিনিসের উপরে সে এই দিনকে নিয়ে বিজয়ী হইতে পারবে না, জয়যুক্ত হইতে পারবে না, সবসময় সে পরাজিতই হবে। অথচ এই দিন পরাজিত হওয়ার জন্য নয়, এই দিন তো সর্বকালে সর্বযুগে বিজয়ী হওয়ার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জামানা থেকে শুরু হয়েছে, দিন বিজয়ী হয়ে থাকছে সবসময়। আজকের মুসলমান, আজকের দিনওয়ালা কেন এই সে তার দিন এটা এটা এই দিন সহকারে সে অন্যান্য দিনের মোকাবেলা হেরে যেতেছে, অথবা সে দুনিয়ার বাতিলের মোকাবেলা কেন পরাজিত হইতেছে? উনি বলেন যে এই জন্যই যে সে দিন দিনের উপরে যে ইস্তিকামত ছিল এই জিনিসকে সে হাসিল করে নাই, কাজে তার দিন কমজোর, দিনের মধ্যে কোনো নোকসান কোনো ক্ষতি হয় এটা সে কোনো পরোয়া করে না। অথচ যখন দিন পরিপূর্ণ ছিল তখন দিনের মধ্যে সামান্যতম নোকসান সামান্যতম ক্ষতিও সাহাবাদের জমানায় তারা বরদাস্ত করেন নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন লোকেরা যাকাত দিতে অস্বীকার করল, উনি এর বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত হয়ে গেলেন এবং তিনি বললেন এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে যাকাতের জানোয়ারের সঙ্গে রশি দিত, যদি ওই রশিও দিতে অস্বীকার করে তা আমি তাদের সঙ্গে মোকাবেলা করব এবং আমি তাদের সঙ্গে জিহাদ করব। যে আমি দিনের মধ্যে এতখানি লোকসানও সহ্য করব না যে একটা রশি যেটা যাকাতের মালের সঙ্গে দিত, যাকাতের জানোয়ারের সঙ্গে দিত, সেই রশিটা কম দিবে অথবা সেই রশি দিবে না, দিনের মধ্যে এতটুকু ক্ষতিও এতটুকু লোকসান এতটুকু কম হওয়াও আমি সহ্য করব না। মেয়ে মহতরম দর্শক বলব সাহাবাদের জমানায় যখন দিন পরিপূর্ণ তাদের মধ্যে ছিল, দিনের উপরে ইস্তিকামত ছিল, তখনকার জমানায় সাহাবাদের যে ঘটনাগুলি ওটার মধ্যে দেখলে দেখা যায় যে কোন লোক আর কোন ভয় ভীতি তাদেরকে দিন থেকে হটাইতে পারে নাই। পরে বলেন যে দিনের মধ্যে কমজোরি আসার দুর্বলতা আসার এটার এক কারণ হল এই যে সে দিন ছাড়া অন্য কিছুকে মহব্বত করে, দিন ছাড়া অন্য কিছুকে মহব্বত করে অথবা অন্যের ভয়ে ভীত হয়, ভয় ভীতির আসর তার দিনের মধ্যে, অন্য কোন জিনিসের দুনিয়ার ভয় ভীতি তার দিনের মধ্যে আসর করছে অথবা দুনিয়ার কোন জিনিসকে সে মহব্বত করে, এই দুই জিনিসের কারণে দিনের মধ্যে দুর্বলতা পয়দা। সেই জন্য উনি বলেন যে দিন সাহাবাদের জমানায় এই দুর্বলতা ছিল না দিনের মধ্যে, না কোন জিনিসের মহব্বত কোন জিনিস দিনের মোকাবেলায় তারা মূল্য দিচ্ছেন না, এটার কোন জিনিসকে তারা দিনের মোকাবেলায় গ্রহণ করছেন এটা কখনোই হইতে পারে না, এবং কোন ভয় ভীতি পর্যন্ত তাদের দিনের ভিতরে দিনের মোকাবেলায় তাদের অন্তরে কোনো আসর ফেলতে পারে নাই, যত ভয়ই দেখাত না কেন, যত লোভই দেখাত না কেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে রুমিদের হাতে বন্দী হলেন এবং রুমের বাদশার দরবারে তাকে নেওয়া হইল, সেখানে বাদশা তাকে এই প্রস্তাব দিল যে তুমি নাসরানি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তা আমি তোমাকে ছেড়ে দিব। তিনি তার উত্তরে কথা বলছিলেন যে তোমার বলছিলেন কথা যে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তিনি বলছিলেন তোমার রাজত্ব আর কতটুকু, যদি সারা দুনিয়াতে তোমার রাজত্ব কায়েম হয়, তোমার রাজত্ব হয়, আর এই সারা দুনিয়ার রাজত্ব তুমি আমাকে দিয়ে দাও, তা আমি চোখের পলকের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত যে দীনকে আমি কবুল করছি, গ্রহণ করছি, চোখের পলকের জন্য তার ছাড়তে আমি চাই না। সারা দুনিয়া যদি তোমার বাদশাহ হয় আর এই সারা দুনিয়ার বাদশাহ তুমি আমাকে দিতে চাও, তা আমি সারা দুনিয়ার বাদশাহের মোকাবেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনকে চোখের পলকের জন্য ছাড়তে চাই না। কোন লোক কোন জিনিসের মহব্বত কে এটাকে আমি চাই, এটাকে ভালোবাসি, এটা আমার প্রয়োজন, কোন জিনিসের মধ্যে দিলের প্রতি দিলের মধ্যে আগ্রহ বলে, যখন দিন ছাড়া অন্য কোন জিনিসের আগ্রহ পয়দা হবে দিলের মধ্যে, তখন তার দিন কমজোর হয়ে যাবে, তার দিন দুর্বল হয়ে যাবে। এই দিন নিয়ে সে কোন বাতিলের মোকাবেলা কখনোই করতে পারবে না, সে ওইখানে দিন থাকা সত্ত্বেও পরাজিত হবে। মেয়ের মহাতম দোষা ভূমি বলেন যে আজ এই দিন বলারা সব জায়গায় পরাজিত কেন, সব জায়গায় বিধ্বস্ত কেন, সব জায়গায় তাদের অবনতি কেন, বলে তাদের এই অবনতির কারণ হলেই যে তারা দিন ছাড়া অন্য জিনিসকেও মহব্বত করে, দুনিয়াকে মহব্বত করে, দুনিয়া ছায় দুনিয়ার আগ্রহ তার অন্তরে পরিপূর্ণ। কাজে যখন দুনিয়া আসে, দুনিয়া পাওয়ার আশা হয়, তখন সে দিনকে ছেড়ে দেয়, দিনের রূপে সে থাকতে পারে না, অথবা দুনিয়াতে কেউ ভয় দেখাইতেছে তাদের ভয়ে সে ভীত, ওই ভয়ে ভীত হয়ে আসে, তার দিনকে ছেড়ে দিতেছে। তো এই দুই জিনিস, যে কোন জিনিসের লোভ আগ্রহ মহব্বত এবং কোন দুনিয়ার কোন জিনিসের ভয় ভীতির আসর, বলে যে তার অন্তরে যখন স্থান পাবে তখন সে তার দিন কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, দিনের উপরে সে টিকা মুশকিল হবে, যে দিনকে সে যে দিন সারা দুনিয়াতে বিজয়ী হইত সে দিনকে নিয়ে সে কখনোই বিজয়ী হইতে পারবে না, সে সব জায়গায় সব কিছুর মোকাবেলায় পরাজিত হইতে থাকবে, অথচ তার মধ্যে দিন আছে। তুমি বললেন সারা দুনিয়া যদি তোমার রাজত্ব কায়েম হয় আর এই সারা দুনিয়ার রাজত্ব সম্পূর্ণটাই তুমি আমাকে দাও, তা আমি চোখের পলকের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীনকে চোখের পলকের জন্য ছাড়তে চাই না। কোন লোক কাজ করতেছে না, যতই লোক দেখা এই লোক তার মধ্যে কোন রকম আসর করতেছে না, ক্রিয়া করতেছে না, লোকের বশবর্তী হয়ে সেই দীনকে ছাড়তে চেয়ে হইতেছে না। তো এবার আসতেছে দ্বিতীয় পালা ভয় ভীতি, বলে যে এখন ভয় রেখে দিছে, বলে যে যদি না করো তো আমি তোমাকে হত্যা করব, তোমার যা ইচ্ছা তা করতে পারো, তোমার যে চুলার উপরে বেগ রাখা হলো বড়, যার মধ্যে পানি গরম করা হলো, আর ফুটন্ত পানির মধ্যে দুইজন মুসলমান কয়েদিকে তার সামনে ছেড়ে দেওয়া হলো, আর তারা ওই পানির মধ্যে সিদ্ধ হয়ে গেল, খতম হয়ে গেল, এই দৃশ্যটাকে দেখানো হইল যাতে ভয় ভীত হয় অন্তত পক্ষে। এরপরে তার পালা আসলো, এই সমস্ত সব ঘটনা দেখাও তিনি একটু বিচলিত হন নাই, একটু তিনি নিজের স্থান থেকে সরেন নাই। তো বলা হইল যে ঠিক আছে, তো তাকেও ফেলে দাও। তো যখন তাকে ফেলার জন্য প্রস্তুতি নিতেছিল তখন তিনি কাঁদতেছিলেন, লোকেরা খবর দিল যে সে ভয় পেয়ে গেছে, কাঁদতেছে। তো মেরে মহাতারাম দোষটা বুঝব বাদশাহ জিজ্ঞাসা করলো যে কেন কাঁদতেছ, এখন কেন ভয় পাইতেছ, আগেই তো বলছিলাম। তিনি বললেন যে আমি মৃত্যু ভয়ে কাঁদি নাই, আমি মৃত্যুর ভয়ে কাঁদি নাই, আমি তো কাঁদতেছি যে এত মহা মূল্যবান দিনের মোকাবেলায় আল্লাহর জন্য খালি আমার এক সামান্য জান দিতে পারতেছি, একটাই তাও, একটা জান, সামান্য একটা জান আমি দিতেছি আল্লাহর জন্য কোরবান করতেছি, এই দুঃখে আমি কাঁদতেছি। এর জন্য তো যদি খোদায় পাক আমার শরীরের প্রতিটা নমকুটে আর প্রতিটা চুর পরিমাণে আমাকে জান দিতেন আর আমি সব কটা জান আল্লাহর জন্য কোরবান করতে পারতাম, তাইলে আমার জীবন সার্থক হইত। আমি তো এক সামান্য একটা জানি আমি কোরবান করতে পারতেছি, এই দুঃখে আমি কাঁদছি। তোমার মহাজন দোস্তা বলব দিনের মধ্যে সামান্যতম ভয় ভীতি কাজ করতেছে না, সামান্যতম কাজ করতেছে না দিনের মোকাবেলায়, না কোনো লোভ কাজ করতেছে, না কোনো ভয় ভীতি অন্তরের মধ্যে কোনো ক্রিয়া করতেছে। তো এরাই দিনের উপরে, দিনের মধ্যে লোকসান, দিনের মধ্যে কমজোরি, দিনের মধ্যে দুর্বলতা হবে, এটা কি করে সহ্য করবে তারা তো সহ্য করে না। বলে এই জিনিস কখন হয়েছিল, বলে এই জিনিস তখন হয়েছিল যখন কিনা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দিনকে নিয়ে তারা হরকত করতেছিলেন, তারা এই দিনকে নিয়ে ঘুরে বেড়াইতেছিলেন দুনিয়ার আনাচে কানাচে, তাদের জান মালকে এই দিন নিয়ে ঘুরতেছিলেন, অপরকে দাওয়াত দিতেছিলেন, দিনের দিকে তারা আহ্বান করতেছিলেন। কারণ এটা নিয়মের কথা, যখন উম্মত অন্যকে দাওয়াত দিবে তখন সে তো দায়ী হবে, অন্যরা মদউ হবে, অর্থাৎ তারা তার দাওয়াতকে গ্রহণ করবে। আর যদি উম্মত দাওয়াত না দেয় তো সারা দুনিয়া তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে, আর সে সারা দুনিয়ার আহ্বানে সাড়া দিবে, দাওয়াতে সাড়া দিবে, হয় উম্মত দায়ী হবে আর না হলে সে মদউ হয়ে যাবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জমানায় দিনের উপরে তাদের এত মজবুতি, দিনের উপরে ইস্তেকামত, দিনের উপরে তাদের এই অটল থাকা, এইটার পিছনে যে জিনিসটা ছিল সেটা হল তারা এই দিনকে নিয়ে নকল হরকত করতেছিল, দিনকে নিয়ে সারা দুনিয়ার কানাচে কানাচে আনাচে কানাচে তাদের ঘোরাফেরা চলতেছিল, এর জন্য জান মালের কোরবানি চলতেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও সাহাবারা এই দিনকে নিয়ে সফর করতেছেন, এক দেশ থেকে আরেক দেশে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলতেছেন। তো এই যে দিনের জন্য, দিনকে নিয়ে যখন নকল হরকত করে, মেহনত করে মানুষ, যে জিনিসকে নিয়ে মেহনত করে এটারই মহব্বত মানুষের অন্তরে পাজাবে। আর যখন এই নকল হরকত বন্ধ হয়ে যাবে তো তখনকার কি অবস্থা হবে, বলে যে তখনকার সম্পর্ক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন এবং কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনকে নিয়ে আল্লাহর আহকামাতকে নিয়ে সে মুজাহাদা করবে, নকল হরকত করবে, ঘোরাফেরা করবে এবং সে ঘুরে বেড়াবে, তো আল্লাহ পাক তার এই কষ্ট স্বীকার করার বিনিময়ে, তার এই জানমাল কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা অত্যন্ত তাকিদের সঙ্গে বলতেছেন যে আমি অবশ্যই তাকে আমার রাস্তার হেদায়েত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিনকে নিয়ে সারা দুনিয়াতে হরকত করতে থাকবে, দুনিয়াতে ঘোরাফেরা করতে থাকবে, দুনিয়ার কানাচে কানাচে ফিরতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক রাস্তায় তোমরা কায়েম থাকবে এবং সঠিক রাস্তায় তোমরা চলতে থাকবে। যখন এই দিনের কাজকে তোমরা জিন্দগির উদ্দেশ্য বানায়া, তোমার জীবনের উদ্দেশ্য বানায়া তুমি এটাকে করতে থাকবে, অর্থাৎ এটাকে তুমি প্রথম নম্বরে রাখবে, আর এইটার তাকাজাকে তুমি পুরা করার জন্য যে কোনো ত্যাগ করতে, যে কোনো এটার জন্য ত্যাগ স্বীকার করতে, এটার জন্য জানমালের কোরবানি দিতে তুমি প্রস্তুত থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমার দিন তোমার মধ্যে পরিপূর্ণতা থাকবে এবং তোমার দিন তোমার মধ্যে শক্তিশালী থাকবে। আর যখন তুমি এটাকে ছাড়বে অর্থাৎ এই দিনের জন্য নকল হরকতকে ছাড়বে, দিনের জন্য কোরবানি করাকে ছাড়বে, দিনকে জিন্দিগির মকসুদ বানানো ছাড়াই ছেড়ে দিবে, দিনকে জীবনের মকসুদ বানাবে না, বরং ব্যবসাকে তোমার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিবে, ব্যবসা বাণিজ্য করবে। তো ব্যবসা বাণিজ্যের জন্য তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা তুমি ওদের জন্য ব্যয় করবে, এটাই তো প্রমাণ করে যে তুমি ব্যবসাকে তোমার জীবনের উদ্দেশ্য বানিয়েছ। জীবনের সবচেয়ে সারা 24 ঘন্টার মধ্যে সবচেয়ে উত্তম সময়টা আমি ব্যবসার জন্য দিই, তো তাতেই বোঝা যায় যে এই ব্যবসাকে তুমি জীবনের উদ্দেশ্য বানিয়েছ। এবং হাদিসে পাকের মধ্যে আছে, যখন তোমরা ব্যবসাকে উদ্দেশ্য বানাবে তোমরা ব্যবসায় লেগে পড়বে, আর তোমরা জায়গা জমিন আবাদ করাকে, চাষাবাদ করাকে তোমাদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিবে, আর গরুর লেজ ধরা শুরু করবে, গরুর লেজ ধরবে অর্থাৎ গরুর লেজ ধরে মানে চাষাবাদ শুরু করবে, ওটাকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নিবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের উপরে জিল্লত আর বেইজ্জতি কমজোরি দুর্বলতা আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করবেন, তোমাদের উপরে মুসল্লত করে দিবেন, তোমাদের উপরে নিযুক্ত করে দিবেন, এ যেটা থেকে তোমার মুক্তি লাভ করতে পারবে, তোমার জরিল হয়ে যাবে, তোমার দুর্বল হয়ে যাবে, জিল্লত আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপায় দিবে। যখন তোমরা ব্যবসাকে উদ্দেশ্য বানাবে, যখন তোমরা ক্ষেত বাড়িকে আবাদ করাকে, ক্ষেত কৃষিকে তোমরা জীবনের উদ্দেশ্য বানাবে, আর এই দিনের জন্য নকল হরকতকে ছাড়বে, তো আল্লাহ পাক তোমাদের উপরে জিল্লত চাপাইয়া দিবেন, সারা দুনিয়াতে তোমরাই সবচেয়ে জরিল জাতি হিসাবে হবে, তোমরা জরিল হয়ে থাকবে, তোমরা নিচ হয়ে থাকবে, অপমানিত লাঞ্ছিত হয়ে থাকবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্যই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কথা বলছিলেন, বলে যে এই যে আমাদের দিন সহকারে অবনতি, এটার উন্নতি কিসে হবে? আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন কথা, যে উম্মতের প্রথম যুগে যেই মেহনতের দ্বারা এই উম্মতের প্রথম যুগ উন্নতি লাভ করছিল, এই উম্মতের শেষ ভাগও ওই মেহনতের দ্বারাই, ওই তরিকার দ্বারাই, ওই কাজের দ্বারাই তারা উন্নতি লাভ করবে, এছাড়া কোন পথ নেই। সাহাবারা তাদের দিনের মধ্যে উন্নতি লাভ করছিলেন কিভাবে? এই নকল হরকতের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তারা এই দিনের দাওয়াতকে নিয়ে সারা দুনিয়াতে ছড়ায় পড়ছিলেন, এর জন্য জানমালের কোরবানি দিতে থাকছিলেন। তো তারা যখন এরকম এর জন্য জানমালের কোরবানি দিয়েছেন, তো দিনের উপরে তারা দিন তাদের মধ্যে পরিপূর্ণতা লাভ করছিল, আর এরকম পরিপূর্ণতা লাভ করছিল যেরকম দুটা ঘটনা শোনানো হল, এর মধ্যে সামান্যতম লোকসানও তারা সহ্য করতেছেন না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের পাকের মধ্যে বলতেছেন, আমার নাহসান কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে তার চেয়ে কার দিন উত্তম হবে যে ঈমান নেক আমলকে আর ঈমানের দাওয়াতকে আর আমলকে, বন্দিগিকে ইবাদতকে একত্রে করে, দাওয়াতও দেয় বন্দিগিও করে, দিনের উপরে চলে আবার দিনের দাওয়াতও দেয়, তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে? মানে তার দিনই সবচেয়ে উত্তম যে তার দিনের উপরে চলে এবং এই দিনের দাওয়াত অন্যকে দেয়। শেষে যেটা বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে এই কথার অর্থ এই নয় যে সে নিজেকে মুসলমান মনে করে, এই কথার অর্থ হল এই, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, অর্থাৎ সেই যে কিনা দিনের উপরে নিজে চলে, তার দিনের দাওয়াত অন্যকে দেয়, সেই এই কথার দাবি করতে পারে যে পরিপূর্ণ ইসলাম আমার মধ্যে আছে, আমি পরিপূর্ণ মুসলমান একজন। আল্লামা ইকরাম তাফসীরের মধ্যে এটাই লেখেন, এরকম লেখেন যে ওয়াকালা ইন্নানি মুসলিমিন এর অর্থ হল আয়াতের শেষে যে পরিপূর্ণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছিলেন, তার আকায়েদের লাইন হোক, আকিদা বিশ্বাসের লাইন হোক, আর সেই বন্দিগি ইবাদতের লাইন হোক, আর সেই সেটা বসবাস আচার আচরণ মহাশরত এই বিষয় হোক, চাই তার মামলার কামাই রোজগার লেনদেনের লাইন হোক, আর চাই তার আখলাকের লাইন হোক, সর্ব লাইনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন সে তার জীবনের এই সব লাইনে সব ক্ষেত্রে পরিপূর্ণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের উপরে সে কায়েম আছে। এ কথার দাবি সেই করতে পারে যে কিনা দাওয়াত এবং ইবাদতকে একত্রে করবে, দাওয়াতও দেয় আবার দিন ইবাদত বন্দেগীও করে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গনি বলেন যে এই দিন দুনিয়াতে টিকা থাকা, জিন্দগিতে পূর্ণতা লাভ করা রাস্তা হল এই দিনকে নিয়ে নকল হরকত করা, দিনকে নিয়ে দুনিয়ার কামাতে কামাতে কামাতে ঘোরাফেরা করা এবং এর জন্য জান মালের কোরবানি এগুলিকে স্বীকার করা, মানে এইটাই রাস্তা। উনি বলেন এটা আমি কোনো দাবি করতেছি না, এটা কোনো দাবির বিষয় না, এটা তো মানুষের সাধারণ জ্ঞান, স্বভাবগত ভাবে মানুষ এই জিনিসকে বুঝতে পারে, মানুষের স্বভাবের ভিতরেই আল্লাহ তাআলা এই জিনিসটাকে রাখছেন। যখন মানুষ কোন জিনিস রূপে মেহনত করে সেই জিনিসের মহব্বত আর ভালোবাসা তার অন্তরের মধ্যে পয়দা হয়, যখন কোন জিনিসের মহব্বত পয়দা হয় তার সামান্যতম ক্ষতিও সে সহ্য করতে পারে না। একজন মেহনত করে একটা কারখানা কায়েম করলো, আর ওই কারখানায় যদি আগুন লেগে যায় তো তার কলিজা জ্বলবে, সে এটাকে কখনোই সহ্য করতে পারবে না। সে মেহনত করে যদি একটা ঘর বাড়ি বানায়, এই ঘর বাড়ির একটা ইট খুইলা কেউ নিয়ে যাবে, এটাকে সে কখনোই সহ্য করতে পারবে না। তো যে জিনিসের প্রতি মানুষের মেহনত লাগে সেই জিনিসের প্রতি মানুষের মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি হয়, আর সে তার ভালোবাসার জিনিসের মধ্যে সামান্যতম ক্ষতিও সে সহ্য করতে পারে না। এই দিনের জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আজ সবচেয়ে বেশি যে দিনের ব্যাপারে অবহেলা, দিনের জন্য মেহনত করা এটা যেভাবে মিটছে, তো কাজে দিনের সঙ্গে মহব্বত না থাকা আর দিনের মধ্যে লোকসান হইলেও কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি না হওয়া মনের মধ্যে, মানে এটা স্বাভাবিক কথা, এটা একটা মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। মানুষ এটাকে নিজ স্বভাব গুণেই এটাকে বুঝতে পারে, এটা কোনো দাবির জিনিস না। দিনের জন্য যে যুগে সাহাবারা মেহনত করতেন তো এই দিনের সামান্যতম ক্ষতিও তাদের বরদাস্ত হয়েছিল না, কিন্তু আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিনের বড় বড় ক্ষতি আর লোকসান হয়ে যায়। তো এটার জন্য একজন দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান তার অন্তরের মধ্যে সামান্যতম প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, সে এটার জন্য কোন রকম দরদ তার অন্তরের মধ্যে লাগে না, দিনের প্রতি তার মায়া লাগে না। তো এটার কারণ এটাই যে এই দিনের জন্য মেহনত হয় না, আমরা দিনের জন্য মেহনত করিনি, দিনের ক্ষতি হইল আমাদের কোনো পরোয়া নাই, দিনের ক্ষতি হইল আমাদের দিলে কোনো ব্যথা জাগে না। তমাম আমাল কা মাদার ঈমান পর হে। আজিব বাত ইয়ে হে কে ঈমান ওয়ালা কে অন্দর সে ঈমান কে বানানে কা আর ঈমান কে সিখনে কা জজ্বা আর উসকা ইরাদা হি খতম হো গয়া। হালাকে সাহাবা কিরাম ফরমাতে হ্যায় কে হামনে পেহলে ঈমান সিখা ফির কুরআন সিখ লিয়া, মেনে এক বাত আর্জ কি থি কে ইস উম্মত কে বাদ ওয়ালে নহীন সুধরেঙ্গে জব তক ইয়ে উম্মত হো না করে ইস উম্মত কে পেহলে নে কিয়া হ্যায়। হমে সবসে পেহলে তো ভি গৌর করনা পড়েগা কে জো দীন আপনে তমাম আহকামাত কে সাথ আর আপনি তমাম সুন্নতো কে সাথ اور اپنے تمام معاشرے معاملات کے ساتھ جو دین مدینہ منورہ میں قائم تھا اور سارے عالم کے لیے وہ نمونہ بنا ہوا تھا کہ کوئی دین سیکھنا ہو دین دیکھنا ہو مدینے میں آوے، اس سب کی بنیاد کیا تھی؟ بنیاد یہ تھی کہ صحابہ کرام ایمان کے سیکھنے کو مستقل کام سمجھتے تھے। इस जमाने में ایمان کا سیکھنا کوئی کام نہیں سمجھا جاتا, کوئی کام نہیں سمجھا جاتا. خیال یہ ہے کہ ہم تو ایمان والے پیدا ہوئے ہیں اور اللہ فرما رہے ہیں ایمان والوں تم ایمان لاؤ. اللہ تعالیٰ ایمان والوں کو ایمان لانے کا حکم فرما رہے ہیں. اور صحابہ کرام کا معمول یہ تھا کہ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے اور باہر کی ملاقاتوں کے ذریعے صحابہ کو, مجھے عرض کرنا بہت ضروری ہے کیونکہ زمانے میں دعوت کا تصور محض غیروں کے لیے ہو کر رہ گیا. میں وہ محنت عرض کرنا چاہتا ہوں جو محنت صحابہ کی صحابہ پر تھی, کہ صحابہ کرام صحابہ پر محنت کرتے اور ایمان سیکھنے کے عنوان پر مسجد میں لا کر جمع کرتے. ایمان سیکھنے کا عنوان پر کم بنا اٹھو ہمارے ساتھ, تار بنا آؤ ہمارے ساتھ, نجی بنا آؤ بیٹھو مسجد میں ہمارے ساتھ, اجلس بنا آؤ بیٹھو ہمارے ساتھ. یہ ایک صحابی کا نہیں, بہت سے صحابہ کرام کا معمول یہ تھا کہ وہ مسجدوں میں ایمان کا حلقہ قائم کرتے اور باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں جمع کرتے. ہماری ملاقاتیں بھی صحابہ کی طرح ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرنے کے لیے ہیں. بنیادی طور پر امت سے وہ محنت کی چھوٹ گئی جس سے یقین بدلا کرتے تھے. میرے محترم دوستو عزیزو, کتنا مسجد سے باہر کا ماحول ہے, یہ تو سارا یقین کے بگڑنے کا ہے. تجارت سے, زراعت سے, حکومتوں سے اور کارخانوں سے بننے کا یقین یہاں سکھلایا جاتا ہے, اور مسجدیں اس لیے بنائی گئی ہیں تاکہ باہر کے سارے نقشوں سے نکل کر یہاں آؤ اور یہاں آ کر اللہ اللہ کے وعدوں کو اور اللہ تعالیٰ کی قدرت کو اور اس کی عظمت, اس کی بڑائی کو اس یقین سے سنو کہ جتنے باہر کے پھیلے ہوئے نقشے ہیں ان نقشوں سے ہم نہیں پلتے بلکہ اللہ پالتے ہیں. اس یقین کی مشق کے لیے, اس یقین کی تجدید کے لیے مسجدیں بنوائی گئی ہیں اور باہر کی ملاقاتیں اس میں اٹھا کر اس میں لانے کے لیے ہیں. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ, معاذ بن جبل رضی اللہ عنہ, عبداللہ بن رواحہ رضی اللہ عنہ اور ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ اجمعین, ان کا معمول یہ تھا کہ یہ مسجد میں ایمان کا حلقہ قائم کرتے اور باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں سے کہتے کہ آؤ ہمارے ساتھ مسجد میں آؤ, تھوڑی دیر کے لیے میرے پر ایمان لے آئے. میں عرض کرتا ہوں ایک بار, اصل میں ہم صحابہ کی محنت کے طریقے سے اتنے دور ہو گئے اور وہ طریقہ ہم سے اتنا دور ہو گیا اور اسے ایسے بھلا دیا گیا کہ اب اس طریقہ جہد سے بھی کام کرنے والوں کو اختلاف ہونے لگا. اب تو پوچھتے ہیں کہ کیا مسجد میں لانا ضروری ہے, اب تو اعتراض ہوتا ہے کہ کیا ایمان سیکھنے کا یہ طریقہ ہے تبلیغ والوں کا؟ نہیں خدا کی قسم, یہ صحابہ کا طریقہ ہے, تبلیغ والوں کا طریقہ نہیں ہے, صحابہ کا طریقہ ہے. خود عمر رضی اللہ عنہ کا قول ہے, خود عمر کا قول ہے کہ میں مسجد میں ایمان کے حلقے قائم کر کے تمہیں یہاں اس لیے جمع کرتا ہوں, اس لیے جوڑتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو. ہم نے ایمان کے بڑھنے کے اسباب ہی چھوڑ دیے, وہ آمان ہی چھوڑ دیے. یہ میں براہ راست صحابہ کا معمول عرض کر رہا ہوں. اپنا اجتہاد نہیں ہے, صحابہ کا معمول ہے. اگر کوئی کہے کہ اجتہاد ہے, اجتہاد نہیں ہے, یہ صحابہ کرام کا معمول ہے. حضرت معاذ رضی اللہ تعالیٰ عنہ وہ ایک وقت ملاقات کر کے کہتے کہ آؤ تھوڑ دے کے لیے مسجد میں, اگر پر ایمان لے آ. عبداللہ بن رواحہ کا یہی معمول تھا, عبی بن کعب کا یہی معمول تھا, سب سے بڑے عالم معاذ بن جبل رضی اللہ عنہ ان کا یہی معمول تھا کہ آؤ تھوڑ دے کے لیے مسجد میں, اگر پر ایمان لے آ. میرے محترم دوست بزرگ عزیزو, ہم پر اس کی بھی ذمہ داری ہے کہ وہ طریقہ جہد سارے عالم میں زندہ ہو جو طریقہ جہد محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. سب سے پہلی بات تو یہ ہے کہ ایمان کے بننے کا اور ایمان کی تقویت کا وہ طریقہ ہی امت سے نکل گیا. یہاں کیا ہوتا تھا؟ ملاقاتیں کر کے لوگوں کو, صحابہ صحابہ کو ملاقاتیں کر کے مسجد میں جمع کرتے تھے. میں آپ کو بالکل روایت چارج کر رہا ہوں, صحیح. کیا سیکھنے کا عنوان کرو کہ صرف ایمان سیکھنے کا عنوان کرو. یہاں مسجدوں میں اللہ کی قدرت کو, اس کی عظمت کو سمجھایا جاتا تھا, اللہ کی بڑائی بولی جاتی تھی, اس کی نعمتوں کے تذکرے ہوتے تھے. اس سے تعلق اس لیے تھا کہ یہاں اس کی نعمتوں کے تذکرے ہوتے تھے. اب ایمان کے حلقوں میں اللہ کی نعمت کے تذکرے نہیں ہیں, اس لیے حکام کے احسانات کے تذکرے ہیں, تاجروں کی تجارت کے تذکرے ہیں, حکام کے احسانات کے تذکرے ہیں. اس لیے ہم نے اپنے امور کو حکام کے حوالے کیا. اگر اللہ کی نعمتوں کے تذکرے کرتے تو اپنے امور کو اللہ کے حوالے کرتے, کیونکہ جب معاویہ رضی اللہ تعالیٰ عنہ مسجد میں داخل ہوئے اور وہاں حلقہ لگا ہوا دیکھا تو قسم کھلا کر پوچھا, بتاؤ کیا کر رہے ہو؟ بتا کہ ہم اللہ کی نعمتوں کے تذکرے کر رہے ہیں. جب ایک بات یاد رکھو, مسجدوں میں ذکر کی مجلسوں سے اللہ کی عظمت, اس کی قدرت, اس کی بڑائی, اس کی توحید اور اس کے احکام اور آخرت اور جنت و دوزخ کے تذکرے اور اس کی نعمتوں کے تذکرے مراد ہیں. علامہ نووی نے یہ نقل کیا ہے, علامہ نووی نے یہ نقل کیا ہے کہ مسجد ایمان کے حلقوں سے یہ مراد ہے. تو حضرت معاویہ نے پوچھا کہ کیا تم یہی کر رہے تھے؟ کیا خدا کی قسم یہی کر رہے تھے؟ فرمایا میں نے تم سے جو قسم کھلوائی ہے وہ اس لیے نہیں کہ میں تم پر توبہ لگا رہا ہوں, میں نے تم سے قدم اس لیے کھلوائی ہے کہ ہم بھی ایک دن مسجد میں اسی طرح بیٹھے ہوئے تھے, اللہ کے نبی صلی اللہ علیہ وسلم تشریف لائے اور آپ نے پوچھا کیا کر رہے ہو؟ ہم نے کہا کہ ہم اللہ کے تذکرے کر رہے ہیں اس بات پر کہ اس نے ہمیں اسلام کی ہدایت دے کر ہم پر انعام کیا. آپ نے قسم لا کر کہو اسی لیے بیٹھے ہو؟ ہم نے کہا خدا کی قسم اسی لیے بیٹھے ہیں. آپ نے فرمایا کہ کاش تم وہ دروازہ دیکھ لیتے جو اللہ نے ابھی کھودا ہے, کاش تم آسمان کا وہ دروازہ دیکھ لیتے جو اللہ نے ابھی کھودا ہے, اور تمہاری ایمان کی بجلی کو دیکھ کر مسجد میں اللہ رب العزت فرشتوں کے سامنے فخر فرما رہے کہ دیکھو میرے بندوں کو یہ میرے تذکرے کر رہے ہیں. یہ میں اس لیے میں نے عرض کیا ہے کہ ہمارے احکام دو سورت کے مطابق ہے, سیرت کی نقل ہے, یہ کوئی تنظیم نہیں ہے, یہ تو سیرت کی نقل ہے. سب سے پہلے یقینوں کی تبدیلی کو اس طریقے پر لاؤ جو طریقہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا ہے. میں نے عرض کیا کہ صحابہ کا غیر صحابہ پر ثابت ہے, خوش آمد کر کر کے صحابہ صحابہ کی, قم بنا اٹھو ہمارے ساتھ, تعال بنا آؤ ہمارے ساتھ, اجلس بنا آؤ بیٹھو مسجد ہمارے ساتھ, اللہ پر خوجے کے لیے مان لیا. اس لیے میرے دوستوں عزیزوں, جتنی مسجد کی جماعتیں یہاں موجود ہیں ان سب سے میری عرض یہ ہے کہ اپنی مسجدوں کو مسجد نبوی کے معمول پر لاؤ, یہ کوئی تنظیم نہیں ہے کام, یہ تو سنت کی مشابہت ہے. سب سے پہلے سنت دعوت زندہ ہوگی پھر ساری سنت زندہ ہو جائیں گی. سنت دعوت میں یہ طریقہ ہے کیونکہ باہر کے ماحول سے نکال کر مسجد میں لانا ضروری ہے, دلوں سے باہر کی چیزوں کے یقین کو نکالنے کے لیے. اس لیے میرے دوستو عزیزو, میں نے ایک بات عرض کی ہے کہ یہاں ایمان کے حلقوں میں کیا ذکر کیا جائے, کیا بیان کیا جائے. مسجد ایمان کے حلقے قائم کرو. حضرت نے حیات الصحابہ میں ایمان کی مجلسیں صحابہ کی ثابت کر کے آگے حضرت عنوان قائم کیا ہے, تقریب التجربات والمشاہدات, کہ اپنے سارے تجربات کو, اپنے مشاہدات کو, اپنی مصنوعات کو, ان سب کو جھوٹا قرار دو اللہ تعالیٰ کے وعدوں کے مقابلے میں. اس کے لیے تعلیم, اس کے لیے ایمان تعلقہ ہے مسجد کا. آگے حضرت نے حضرت صاحب ہمیں یہ بیان فرمایا آگے کہ اپنے تجربات, اپنے مشاہدات, کا انکار کرنا اللہ کے وعدے کے مقابلے میں. اس لیے میں نہیں اب یہ ہے کہ ایمان کی مشقت و طریقہ یہی ہے. اگر کسی کا خیال یہ ہے کہ کیوں بھائی یہ ضروری ہے کہ ہاں امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف میں باب قائم کیا ہے اور اس میں یہ ثابت کیا ہے کہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرنے سے ایمان کی تقویت ہوتی ہے اور اس میں معاذ رضی اللہ تعالیٰ عنہ نقل کیا ہے بطور دلیل کے کہ معاذ رضی اللہ تعالیٰ مسجد ایمان کے حلقہ قائم کرتے تھے اور کہتے تھے آؤ ہمارے ساتھ بیٹھو مجھے کئی برف ایمان لے آؤ. بس میں نے یہ بات اس لیے مختصر عرض کی ہے تاکہ ہم سب سمجھ لیں اسی طرح کہ ہمارے گشت صحابہ کی طرح مسجد کے ماحول میں لانے کے لیے ہیں. ایمان کی جو مشق ہوگی وہ تو اللہ کے گھر میں ہوگی, یہاں بیٹھ کر باہر کے سارے نقشوں کے خلاف اللہ کی قدرت سے ہونے کو سنو اور بولو اور سوچو اور اسی کی دعوت دو, اسی کی دعوت دو. مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کے ہیں تو ایسی اہمیت تھی اس کی, ایسا بات دیں میں اس کام کو میرے نام رکھتا تو تحریک ایمان اس کا نام رکھتا, اس کا مجھے نام کوئی نہیں ہے. اگر نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا. یہ اپنے یقینوں کو بدلنے کی محنت ہے. ہماری ساری عبادات, ہمارا سارا معاشرہ اس لیے بگڑا ہوا ہے کہ ہم باہر کی شکلوں سے متاثر ہیں. میں نے شروع کر دیا تھا ساری بے دینی اللہ کے غیر کے تاثر کی وجہ سے ہے. ہماری محنت تو صحابہ کی نقل ہے کہ جتنے مات نقش میں لوگ پھیلے ہوئے ہیں دشتوں کے ذریعے انہیں مات نقش سے نکال کر مسجد میں لاؤ, یہ صحابہ کا معمول ہے. اور خوب مسجد کے فضائل بیان کرو دشتوں میں, خوب مسجد کے فضائل بیان کرو. جو مسجد کی طرف قدم اٹھاتا ہے علم کی ایک بات کو سیکھنے کے لیے سکھلانے کے لیے اللہ اس کو ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں. جو مسجد کی طرف قدم اٹھاتا ہے مسجد کو آباد کرنے کے لیے اللہ رب العزت پانچ طرف کے اکرام فرماتے ہیں, اس میں رحمتیں نازل فرماتے ہیں, اسے راحتیں عطا فرماتے ہیں, اس کو طرح سے تیزی کے ساتھ گزارنے والے ہیں اس سے راضی ہو جائیں گے اور اس کے جنت میں داخل فرما دیں گے. اس لیے میرے دوست عزیزو میں نے عرض کیا پہلی چیز پہلا اس پر سارے چیز کا مزار ہے ایمان اس کے سیکھنے کا. جو اصل طریقہ ہے جو مطلوب ہے وہ یہ ہے کہ صحابہ کی طرح مسجدوں میں ایمان کر کے قائم کرو اور ہر ایمان والے کو چاہے وہ کسی بھی حال میں ہو کسی بھی حال میں ہو اللہ کے گھر کی طرف لا اٹھا کر. حدیث میں آتا ہے من اتانی معاشین اتائی دو اربدن, جو میں اتنا چل کر آتا ہے تو اسے دوڑ کر آتا ہوں. ہم نے تو اللہ کے ہم کو دوڑا دیا ان کی طرف جنہیں ہم نے مسجد کی طرف چلا دیا. یہ میں نے ایمان سیکھنے کا صحابہ کرام کا طریقہ معمول یہ میں نے عرض کیا ہے. ہماری مسجد کی ہر جماعت وہ اس ترتیب پر آوے اس پر آوے کہ یقین کے بگڑنے کی وہ ساری شکلیں ہیں جو مسجد کے باہر ہیں. یقین کے بننے وہ تو حضرت کے بیانات بھی پڑھتے ہیں, حضرت تو مسجدوں کو ایسا کھول کے بیان کیا کہ کس طرح مسجد کے ماحول میں یقین بدلا جاتا تھا. آپ صلی اللہ علیہ وسلم مسجد میں تعلیم کا حلقہ فرما رہے ہیں, آپ فرما رہے ہیں کہ تم ہیرا کا علاقہ بتا کرو گے, یہ تھا یہ کی حلقہ مسجد میں ہو رہا اور وہاں جیسے داخل ہو گئے سفید پتے پر سوار شمع بن بکیلا وہ تمہیں نظر آئے گی بڑی مالدار. مجھے تو صرف پورا واقعہ عرض کرنے کی ضرورت نہیں ہے, مجھے جتنا سیکھنا عرض کرنا ہے کہ ایک نئے صحابی اسی وقت ہجرت کر کے آئے اور تعلیم کے حلقہ میں بالکل پیچھے بیٹھے ہوئے. جیسے آپ نے بیان فرمایا وہ صحابی کہنے لگے قریب بن عوف کہ یا رسول اللہ یہ لڑکی تو آپ مجھے دے دیجئے. فرمایا یہ تمہاری ہو گئی تم لے لو. پانچ دوست گزرنے کے بعد ہیرا کا علاقہ پتا ہوا, وہ صحابی اس جماعت میں تھے جو ہیرا گئی عراق کے شہر میں جاتی وہاں کو لڑکی مل گئی. کیا بات ہے؟ یہ بات یہ ہے کہ اللہ کے وعدے یقین والوں کے لیے پورے ہوں گے, اللہ کے وعدے یقین کرنے والوں کے لیے پورے ہوں گے. یہ تھا مسجد کا ایک ماحول جس میں آ کر لوگ باہر کی ساری نقشوں کو بلا کر اللہ کی ذات عالی پر یقین اور اس کے اعتماد پر اپنے لیے اللہ کے وعدوں کو چاہا کرتے تھے. محترم دوست بزرگ ہونے کے آمدنی مجمع مدد بھی رقمیں گنائر کا لپت آتے کہ چھبی جلتے سے پاسے بسار لوگ ہمارا پاسے بسار سے ہمارا وہاں کے نشید کری اور ہمارا وہاں کے ایسے کے ایک آتے کے بیروت رکھی এটা সবার কর্তব্য, সবার খেলার দেখার জন্য. এদিকে আলো পড়তেছে, অসুবিধা হয়. পরে বলতেছেন এই কথা যে ভাই, সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে এই দিনের মধ্যে শিখতে হবে সেটা হলো ইমান শিখতে হবে. এখন তো ইমান শিক্ষাটাকে আমরা আশ্চর্য জিনিস মনে করি যে আমি তো একজন মুসলমানের ঘরে পয়দাই হয়েছি, আমার ইমান শিখবো কি? আমি তো জন্মগতই ইমান নিয়ে আসছি. মেরে মহাজন দর্শক বলেন যে আমি মুসলমানের ঘরে পয়দা হয়েছি, সেজন্য আমি ইমান শিখবো না, আমার ইমান শিখার প্রয়োজন নাই. অথচ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন, হে ইমান মালারা, তোমরা ইমান আনো. ইয়া আমানু আমিন. আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি বলতেছেন যে আমরা ইমান শিখছি. আমরা প্রথম ইমান শিখছি, তারপরে কোরআন শিখছি. কোরআন শিখতে মানে হলো কোরআনের উপরে আমল করা, পুরা দিনের উপরে চলা. এই জিনিস এটা এটা আমরা শিখছি, কিন্তু এর আগে আমরা ইমান শিখছি. তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবি, তো এই উম্মতের মধ্যে কত উঁচা তাদের মর্যাদা, যারা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের চোখ দিয়ে দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ লাভ করছেন, এরকম সাহাবীরা তারা বলতেছেন কথা যে আমরা ইমান শিখছি. তো মেরে মহতরম দোস্ত, তারা ইমান শিখছেন আর আমরা মনে করতেছি ইমান শেখার কি প্রয়োজন, ইমান আবার কি শিখবার জিনিস, এটা কেমন শিখবো? আমি তো ইমানদারের ঘরেই পয়দা হয়েছি, আমি তো জন্মসূত্রেই ইমানদার, আর ইমান কি শিখবো? আল্লাহ তাআলা তো বলতেছেন এই ইমান বালারা ইমান আনো, আর সাহাবারা বলতেছেন আর তোমার রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ উনি বলতেছেন যে আমরা ইমান শিখছি, তারপরে কোরআন শিখছি. তো ইমান তারা শিখছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাইন্ডের মধ্যে বড় সাহাবা ইকরাম, তারা মানুষকে ইমান শিখার জন্য আহ্বান করতেন, আসো কিছু সময় একটু বসে আমরা আমাদের রবের উপরে ইমান আনি. আর মহাজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার মহাজন দোষ অবলম্ব. আর সবচেয়ে এটা কি আশ্চর্যের বিষয় মনে করতেছি আমরা যে ইমান আর এটা শিখতে হয় নাকি? ইমান তো জন্মসূত্রেই পাইছি, তাই ইমান সাহাবারা শিখছেন, তা আমরা কে? তারা যখন শিখছেন তো ইমান শিখবারই জিনিস, ইমান শিখতেই হয়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমানকে শিখতেন, এবং ইমান শিখানো কোন মন গড়া তরিকার পদ্ধতি নয়, ইমান শিখানো সাহাবাদের জীবন থেকেই নেওয়া। সাহাবারা ইমান কিভাবে শিখতেন, তারা যেভাবে ইমান শিখতেন, তা আমরাও ওইভাবে ইমান শিখি। সাহাবাদের তরিকা ইমান শিক্ষা করা, সাহাবাদের তরিকা মোতাবেক জীবনের পুরা দিন দিনের সব লাইনগুলি শিক্ষা করা, কারণ সাহাবাদের থেকেই তো দিন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গ লাভ করছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে প্রথম দিন নিছেন, এবং তাদের থেকে পরবর্তী উম্মত দিন পাইছে। তো সাহাবাদের থেকেই তো দিন আসবে, দিনের জন্য দিনের সব বিষয়গুলি আসবে। ইমান শিক্ষা করা এটা তো সাহাবাদের থেকেই আসছে, এটা আর আশ্চর্য হইবার কি? আসলে কথা হলো যে আমরা ভুলেই গেছি যে আমাদের দিনকেই আমরা ভুলে গেছি, এবং আমরা আমাদের দিন সম্পর্কে অজ্ঞ হয়ে গেছি। সেই জন্য বলেন যে ভাই, এই জন্যই আশ্চর্য রাখতেছে, তা না হলে সাহাবাদের মধ্যে বড় বড় সাহাবা আর তোমার রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, আর মহাজ রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি, এরকম বড় বড় সাহাবা যারা, তারা একে অপরকে ইমানের জন্য ডাকতেন এবং ইমানের মজলিস জমাইতেন, ইমান ইমানের আলোচনা করতেন, ইমান শিখতেন তারা এইভাবে। পরিবারে যে কি বলবো, বড় দুঃখের বিষয়, আমাদের কাজ করনেওয়ালা, তবলিগের মেহনত করনেওয়ালা, অথবা যারা এখনো তবলিগের মেহনত করেন নাই নতুন, এখনো সবাই প্রশ্ন হল এটা কি ইমান শিখার পদ্ধতি? ভাই উনি বলেন যে এটা কোনো আমি বানানো কথা বলতেছি না, নিজের বুদ্ধি বিবেচনা থেকে এটা নতুন জিনিস বের করে আপনাদেরকে বলতেছি না, এটা তো সাহাবাদের জীবনী দেখলেই বোঝা যায় যে তারা ইমান কিভাবে শিক্ষা করছে, ইমান শিখার পদ্ধতিটা কি। উনি বলেন যে ইমান শিখার জায়গাই হল মসজিদ, মসজিদ হল ইমান শিখার জায়গা। আর মসজিদের বাইরে কেউ দোকানদারি করতেছে, কেউ কলকারখানা চালাইতেছে, দুনিয়ার বিভিন্ন কাজে মানুষ মশগুল আর ব্যস্ত, মানে সেখানে তো তাদের ওই পরিবেশ তাদেরকে একথাই শিখাইতেছে যে আমার কারখানা, আমার দোকানদারি, আমার এই দুনিয়ার কাজ কারবার, এগুলি দিয়েই আমার জীবনের সব প্রয়োজন মিটে, এগুলি দিয়েই আমার সমস্ত হাজত জরুরত পুরা হয়। এটাই তো দিনের মধ্যে পয়দা হইতেছে বাইরের পরিবেশ, কারণ সেখানে দোকান, তো দোকানদার দোকান দিয়ে তার জীবন চলে, এটাই সে শিখতেছে। একজন কারখানাওয়ালা কারখানা দিয়ে তার জীবন চলে, এটাই সে সেখানে শিখতেছে। তো সে ওইখান থেকে গাস্ত করে মোলাকাত করে তাকে যখন আমি মসজিদের পরিবেশে আনবো, তো এখানে ইমানের কথা আলোচনার দ্বারা তার ভিতরে ইমান পয়দা হবে, কারণ বাইরের পরিবেশে তো সে পরিবেশ থেকে দুনিয়ার যাবতীয় জিনিস থেকে তার জীবন চলে বলে বিশ্বাস তার অন্তরে পয়দা হয়েছে। এটাকে পরিবর্তন করে আল্লাহই সব কিছু করেন, আল্লাহ তালার কুদরতের আলোচনা হল এবং আল্লাহ তালার কুদরতের কথা সে শুনল। আল্লাহ তালা যে সমগ্র সৃষ্টিকে পালেন এ কথা সে ওখানে বসে শুনল, আল্লাহ পাকের ওয়াদার কথা শুনল, আল্লাহ পাকের আজমত আর শক্তি কুদরতের কথা শুনল, আল্লাহ পাকের নেয়ামতের আলোচনা করল, আল্লাহ পাকের নেয়ামতের আলোচনা করল। তো মেরে মহতরম দোস্ত উনি বলেন বাহিরের মোলাকাত এবং গাস্তের দ্বারা মানুষকে, আমাদের অনেক পুরানা কাম করলে বলার সাথে তারা এই কথা বলতেছে যে বাইরে ইমানের কথা বলা যাবে না, মসজিদে এসে ইমানের কথা বলতে হবে। তো এটা কি বল, কি ধরনের প্রশ্ন হইল? বাইরে তো ইমান নষ্ট হওয়ার পরিবেশ, ওখান থেকে ইমান বানাইবার পরিবেশ তো মসজিদের মধ্যে কায়েম হবে, বাইরে যেখানে তার ইমান নষ্ট হয়ে যাবে ওখানে কি করে ইমান ঠিক করবে? ইমানকে বানাইবার জায়গাই তো হলো মসজিদ। সেই জন্য বলেন যে এটা কোনো আশ্চর্য হইবার বিষয় না, সাহাবাদের জিন্দিগি দেখলেই একথা পরিষ্কার হয়ে যায় যে তারা কিভাবে বাহিরের পরিবেশ থেকে মানুষকে গ্রাস্ত করে মসজিদে নিয়ে আসতেন এবং এখানে ইমানের হালকা কায়েম করতেন। অনেকে প্রশ্ন করে তবলিগ ওয়ালারা যে তরিকা বলতেছে ইমান শিকার করেন, এটাই কি তরিকা? আর তবলিগ ওয়ালারা পরেই বলতেছে, তবলিগ ওয়ালারা কিছুই বলতেছে না, বলে এত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জিন্দগি থেকেই, তাদের জীবনী দেখলেই এ কথাটা পরিষ্কার হয়ে যায় যে তারা ইমান কিভাবে শিখতেন। তো তারা ইমান তো এইভাবেই শিখতেন, বাইরের পরিবেশ থেকে মানুষকে ডেকে নিয়ে এসে মসজিদের পরিবেশে নিয়ে আসতেন এবং এখানে ইমানের হালকা কায়েম করতেন, ইমানের আলোচনা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একথা বলতেন যে আমি তোমাদেরকে যে বাইরে থেকে নিয়ে এসে মসজিদের মধ্যে ইমানের মজলিসে বসাইলাম, ইমানের আলোচনা করলাম, এটার দ্বারা আমার উদ্দেশ্য হল যাতে আমার ইমান বাইরে যায়। তো ইমান বাড়াইবার জন্যই আর তোমরা যে বাইরে থেকে লোকদেরকে নিয়ে এসে মসজিদে ইমানের হালকাকে কায়েম করতে, সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব ইমান বাড়াইবার তরিকা এবং পদ্ধতি হল যে বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে এসে মসজিদে ইমানের হালকা জমবে এবং এই মসজিদে ইমানের হালকা মানে এই মসজিদের মধ্যে তারা একত্র হয়ে বসবে, সেখানে আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করবে, আল্লাহ পাকের নিয়ামতের কথা আলোচনা করবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে ঢুকে দেখলেন লোকজন বসা আছে, তিনি বললেন তোমরা এখানে কেন বসে আছো? আমরা আল্লাহর কথা আলোচনা করতেছি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের কথা আলোচনা করতেছি, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন। তিনি কসম দিলেন তোমরা কি এই কাজের জন্যই বসছ? বলে হ্যাঁ, কারো কসম খেয়ে বললো আমরা এই কাজের জন্যই বসছি, আর কোনো কাজ নেই। উনি বললেন যে আমি তোমাদেরকে কসম এই জন্য দেওয়াই নেই যে আমি তোমাদের সম্পর্কে কোন খারাপ ধারণা করতেছি অথবা তোমাদের কথাকে বিশ্বাস করতেছি না, এই জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এরকম বসাছিলাম, আমরা সেখানে ইমানের আলোচনা করতেছিলাম, আল্লাহ পাকের নিয়ামতের কথা আলোচনা করতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসলেন, বললেন তোমরা এখানে কি করো? আমরা বললাম যে আমরা আল্লাহ পাক যে আমাদেরকে ইসলামের মতো এরকম নিয়ামত দান করছেন, আমরা গোমরা পথভ্রষ্ট ছিলাম, ইসলাম কি জানতাম না, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলামের মতো এত বড় নিয়ামত দিলেন, যে ইসলামের ওসিলায় যোজকের আগুন থেকে বাঁচবে, যে ইসলামের ওসিলায় মানুষ জান্নাতে দাখিল হবে, ইসলাম কত বড় নিয়ামত। আজ ইসলাম এত বড় নিয়ামত একজন মুসলমানও মনে করে না, ইসলাম আমি মুসলমান তা আমি কি নিয়ামত পাইলাম, এ কথা সে কখনো চিন্তাই করে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলতেছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমি মজলিসের মধ্যে সাহাবাদের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসা ছিলাম, তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসেন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কেন বসে আছো? আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহর কথা আলোচনা করতেছি, আল্লাহ তাআলার নিয়ামতের কথা আলোচনা করতেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো এতগুলো নিয়ামত আল্লাহ সাইদে আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহ তাআলার নিয়ামতের কথা আলোচনা করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কসম দিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই জন্যই বসছো, আর কোনো কাজের জন্য না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কসম খেয়ে বললাম আমরা এই কাজের জন্যই বসছি, আর কোনো কাজের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বললেন, আমি কোন তোমাদের প্রতি খারাপ ধারণার কারণে তোমাদেরকে কসম দেই নাই, তোমাদের কথা বিশ্বাস করতেছে না বলে আমি তোমাদেরকে কসম দেই নাই। তোমরা যদি এখন দেখতে যে আসমানের ওই দরজা এই মাত্র খোলা হইল, এই মাত্র আসমানের যে দরজা খোলা হইল, এটা যদি তোমরা দেখতা, যে দরজা দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের কিনিয়া তোমাদেরকে তোমাদের ব্যাপারে গর্ববোধ করতেছে, তোমরা যদি ওই আসমানের দরজাকে দেখতে। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এই ঘটনা শুনাইলেন, মসজিদে চার মসজিদে যারা বসা আল্লাহ তাআলার নিয়ামতের কথা আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করতেছিল, তাদেরকে তিনি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা তাদেরকে শুনাইলেন। আর আমি এই জন্যই তোমাদেরকে কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তার মানে হল তোমাদেরকে নিয়েও যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তার জামানায়, যে সাহাবাদের ওই জামাতকে নিয়ে আল্লাহ তাআলা আসমানের দরজা এমন এক দরজা যা আজ প্রথম খুলছেন আল্লাহ তাআলা, সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে ওই সাহাবাদেরকে নিয়ে গর্ব করতেছেন, বলে ঠিক তোমাদেরও ওই রকমই অবস্থা। এই জন্যই প্রশ্ন করি তো মেরে মহতরম দোস্ত, এরকম ভুরি ভুরি ওয়াকিয়াত এবং ঘটনা বলি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনীতে পাওয়া যাবে, যে তারা ইমান কিভাবে শিখতেন, তারা মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করতেন, বাহির থেকে লোকজনকে নিয়ে এসে ইমানের মজলিসের মধ্যে বসাইতেন। কাজে ইমান শিখার এই পদ্ধতি তরিকা এটা কোনো তবলিগ মাদ্রাসার আবিষ্কার নয়, অথবা উনি বলেন যে কোনো আমি নিজের থেকে এই কথা বলতেছি না, এই কথা তো সাহাবাদের জীবনের মধ্যে পাওয়া যায়। এখন অনেক কাম করতে মানা পুরানা সাথী তারাও এই ব্যাপারে মতবিরোধ রাখে, আশ্চর্য বোধ হয় যে তারা কেন মতবিরোধ রাখবে, এ দেখি কারো পালানো কোথা, এটা তো সাহাবাদের তরিকা। যেমন দিন সাহাবাদের কাছ থেকে আম্মা পাকের তরফ থেকে রসুল্লাহ সিসেমের কাছে আসছে, সেখান থেকে সাহাবারা নিয়া পরবর্তী উম্মতকে দিন পৌঁছাইছেন, দিনের জন্য মেহনত করার পদ্ধতি এবং তরিকা কি হবে এটাও আল্লাহ পাকের তরফ থেকেই আসছে। তো কাজী রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানা থেকে সাহাবা রাজিউল্লাহ সাল্লাহ মাহির তাদের ইমান শিখার যে পদ্ধতি এবং যে তরিকা ছিল সেটা এটাই ছিল যে তারা বাহিরের পরিবেশ থেকে লোকদেরকে নিয়ে এসে মসজিদের পরিবেশে বসাইতেন এবং সেখানে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের নেয়ামতের কথা আলোচনা করতেন। এটা যারা মানুষের ইমান বৃদ্ধি লাভ করত। ইমাম বুখারী রহমতুল্লাহ হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলাহু এই আমলকে উল্লেখ করেছেন তার বুখারী শরীফ কিতাবের মধ্যে, যে ইমান বাড়াইবার জন্য মসজিদে যে মজলিস কায়েম করতেন এই উন্মানের উপরে, যে যখন ইমানের আলোচনা হবে তখন ইমান বৃদ্ধি পাবে, এইটার এটাকে প্রমাণ করার জন্য উনি হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলাহু এই আমলকে বুখারী শরীফের মধ্যে নকল করতেন। যে দেখেন হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে লোকদেরকে নিয়ে মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করতেন এবং ওখানে ইমানের আলোচনা করতেন। উনি বলেন আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি মসজিদের জিকিরের হালকা সম্পর্কে উনি যা ব্যাখ্যা করতেন সেটা হল এই যে মসজিদের মধ্যে আল্লাহ পাকের কুদরতের আলোচনা, আল্লাহ পাকের ওয়াদার আলোচনা এবং আল্লাহ তাআলার ওয়াদা যে সত্য এই আলোচনা, এবং মসজিদের মধ্যে আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের আলোচনা, মানে এইগুলি সবই জিকিরের হালকা হালকার মধ্যে সামিল। এটাও জিকিরের হালকা, জিকিরের হালকা বলতে এটাই বোঝায় যে মসজিদের মধ্যে পরিবে মজলিস কায়েম করবে, সেখানে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের ওয়াদার কথা, আল্লাহ পাকের নেয়ামতের কথা, তো এই সমস্ত জিনিসের যে আলোচনা হবে মানে এই এটাই ওই মজলিসে হালকায় জিকির অথবা মজলিসে জিকিরের মজলিস মসজিদে কায়েম করার অর্থ। এটাই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি এটাই লিখেন। তো মসজিদের জিকিরের মজলিস সম্পর্কে এটাই হল ব্যাখ্যা ওনার, যে এই মসজিদের মধ্যে শুধু আল্লাহর নাম জপলো কেউ বসা, কেউ সুবহানাল্লাহ বললো, এটা নয় যে এটাই খালি শুধু জিকিরের মজলিস হবে, বলে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন, জিকিরের মজলিস বলতে তিনি জিকিরের মজলিসের ব্যাখ্যা এটাই করছেন যে মসজিদে আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করা, এটাও জিকিরের মজলিস। মসজিদে আল্লাহ তাআলার ওয়াদার কথা আলোচনা করতেছে, এটাও জিকিরের মজলিস। মসজিদের মধ্যে আল্লাহ পাকের নেয়ামতের কথা আলোচনা করতেছে, এইটাও জিকিরের মজলিস। এটা তো খুব সাহাবাদের ঘটনা দ্বারাই বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন তোমরা কি করতেছো, তারা এই কথাই বলতেছেন যে আমরা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নেয়ামতের কথা আলোচনা করতেছি, আর ওই মজলিসকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতেছেন। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, ঈমান শিখার এটাই পদ্ধতি যে বাহিরের পরিবেশে যেখানে ঈমানের খেলাফ ঈমানের বিপরীত জিনিসগুলি তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতেছে, তার অন্তরের মধ্যে ইয়াকিন পয়দা করতেছে, টাকার ইয়াকিন পয়দা হইতেছে মসজিদের বাইরে, মসজিদের বাইরের পরিবেশ তার দিলের ভিতরে টাকার ইয়াকিন পয়দা করতেছে, মালের ইয়াকিন পয়দা করতেছে, এবং তার দুনিয়াবি যত রকম নকশা তার সামনে আসে ওই পরিবেশের মধ্যে যা যা দুনিয়ার জিনিস আছে সে সব জিনিসের ইয়াকিন তার অন্তরের মধ্যে পয়দা হইতেছে ওই পরিবেশে, এবং সে কথা মনে প্রাণে বিশ্বাস করতেছে টাকা না হলে আমার জীবন চলবে না, আমার দোকান না হলে আমার জীবন চলবে না, আমার এই চাকরি না হলে আমার জীবন চলবে না। মেরে মহতরম দোস্তরা বুজুর্গনি বলেন যে বাইরের পরিবেশ এই এই পরিবেশ যেই পরিবেশে তার ইয়াকিনের উপরে আসর করতেছে, তার ইয়াকিন পরিবর্তন হয়ে যেতেছে, ইমানের বিপরীত ইমানের বিপরীত আসর তার দিনের মধ্যে পড়তেছে, ওই মজলিস থেকে ওই পরিবেশ থেকে মানুষকে উঠাইয়া মসজিদের পরিবেশে নিয়ে আসা, এখানে এনে তাকে আল্লাহর কথা শোনানো, আল্লাহ তালা কুদ্দুসের কথা, ওয়াদার কথা, নেমতের কথা এগুলি যখন আলোচনা এখানে সে শুনবে, তো মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, বাহিরের ওই সমস্ত জিনিসের যা কিছু আসল তার দিনের ভিতরে পয়দা হয়েছিল এটা শেষ হয়ে যায়। আল্লাহ তালার যা তো সিফাতের ইয়াকিন তার দিনের ভিতরে পয়দা হবে এবং সে একথা ইয়াকিন করবে, তার দিনের ভিতরে একথা ইয়াকিন হবে যে আমার জীবন চলবে একমাত্র আমার জীবন চালানে মারা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সবকিছু। কাজেই তার জীবনের সমস্ত বিষয়গুলি সে দুনিয়ার মানুষের কাছে পেশ করবে না, অথবা দুনিয়ার কোন জায়গায় পেশ করবে না, দুনিয়ার কোন জিনিসের মধ্যে মনে করবে না, সে তার জীবনের সমস্ত সমস্যার বিষয়গুলা সে সবগুলা এক আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহর সামনেই বলবে, আল্লাহর কাছেই বলবে। যখন তার দিলের অবস্থা এরকম হবে তখন মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই দিল তার জীবনের সমস্ত সমস্যাগুলির মধ্যে আল্লাহর দিকেই রুজু হবে, আল্লাহর দিকেই ঝুঁকবে এবং সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তার সব সমস্যাগুলির সমাধান করে দিবেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমান শিখার কোন এটা নতুন কোন পদ্ধতি বলা হইতেছে না, ইমান শিখার সেই সাহাবাদের জমানা থেকে এই পদ্ধতি চলে আসছে যে মানুষকে বাহিরের পরিবেশ থেকে গ্রস্ত করে মসজিদে নিয়ে আসা এবং এই মসজিদে বসে এখানে ইমানের আলোচনার দ্বারা ইমান তার শক্তি শক্তিশালী হবে, ইমানের মধ্যে কুয়া তার শক্তি পয়দা হবে, ইমান বৃদ্ধি লাভ করবে। এই জন্য ইমান শিখার এই পদ্ধতির কথা বলা হইতেছে। এখানে আমাদের যারা মসজিদ বা জমাতের সাথীরা আছেন, প্রত্যেক মসজিদ বা সাথীরা একথাকে খুব ভালো করে বুঝে নেই, সাহাবাদের জিন্দগি থেকে বলা হইতেছে। কাজেই আমাদের মসজিদের মধ্যেও আমরা এরকম ইমানের হালকা আর মজলিসকে কায়েম করব যার দ্বারা ইমান শিখব আমরা এবং আমাদের ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। আর মসজিদের ফাজায় যে আমরা যে গাছতে যাব লোকদের কাছে, তো লোকদের কাছে গাছতে গেলে লোক মসজিদে আসতে চায় না, নিজের কামটা ছেড়ে আসবে কেন, সে যদি এটার মধ্যে কোনো লাভ না দেখে। এই জন্য মসজিদের ফাজাইল শুনাই কি, যে ব্যক্তি মসজিদের দিকে দিনের কোন বিষয়কে শিক্ষা করার জন্য কদম উঠাইল তো তার প্রতি কদমে একটা কবুল হাজির স্বভাব দেখা হয়। কত টাকা পয়সা খরচ করে, কত মেহনত করে মানুষ হজ করে, তাও যদি হজ কবুল হয় আর কি, আর কবুল না হলে তো সব দেখে সব জিনিসই বন্ধ হয়ে গেল, সব জিনিসই বেকার হয়ে গেল। আর এখানে বলা হইতেছে প্রতি কদমে তাকে একটা কবুল হজের স্বভাব দেওয়া হবে। যখনই সে মসজিদে ঢুকবে, মসজিদে বসবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার উপরে রহমত নাজিল করব, আমি তার উপরে শান্তি বর্ষিত করব, বর্ষণ করব এবং আমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাব এবং আমি তাকে বলসিরাতের উপর দিয়ে বিজলির মতো পার করে দিব এবং আমি তাকে জান্নাতে দাখিল করে দিব। আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কারকে ঘোষণা করতেছেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আরো মসজিদের ফাজাইল আছে, বাহিরের লোকদেরকে যে আমরা মসজিদে আনবো, মসজিদে বসার ফাজাইল, মসজিদে ঢুকার ফজিলত মানুষকে শুনাই, লাভ মানুষকে শুনাই, তো সে আদর্শ সঙ্গে মসজিদে আসবে, মসজিদে ইমানের হালকাকে কায়েম করবে। ہمیں دنیا کی شکلوں نے اور اسباب نے اللہ سے بدگمان کر دیا، یہ بڑے افسوس اور ذکر کی بات ہے، کیونکہ ہم نے اپنے اللہ کے درمیان چیزوں کو ذریعہ سمجھا، جب چیزوں کو ذریعہ سمجھیں گے تو اللہ سے بدگمان ہو جائیں گے۔ اس لیے میرے دوستو عزیزو، ایمان کا سب سے پہلا تقاضا یہ ہے کہ مومن اللہ کے ساتھ اپنے گمان کو درست کرے، ساری بے برکتی اور سارے مسائل جتنے بھی جتنے امت پھنسی ہوئی ہے اس کی صرف واحد وجہ یہ ہے کہ اللہ سے بدگمان ہو گئے۔ گمان ایک بڑی طاقت ہے, گمان سے بڑی کوئی طاقت نہیں. جس نے اپنا گمان اللہ کے ساتھ درست کر لیا, اللہ اس کا ہو گیا. ابراہیم علیہ السلام کا گمان ہی تو تھا کہ اللہ کے حکم سے ہو رہا ہے, وہ مجھے ضائع نہیں کریں گے. اس گمان نے حضرت جبریل نے انکار کروایا. ابراہیم علیہ السلام کو جب آگ میں ڈالا جانے لگا, جبریل سمندروں کا فرشتے کو لے کر, پہاڑوں کے فرشتوں کو لے کر حاضر ہوئے. فرمایا کیا حکم ہے, فرمائیے. فرمایا اما علی کا پتا ہمیں آپ کی حاجت نہیں ہے, یہ گمان ہے. گمان ہی انکار کروا سکتا ہے اللہ کے غیر کا. جو اللہ کے ساتھ گمان ٹھیک کر لے گا وہ اللہ کے غیر کی محتاجگی سے فارغ ہو جائے گا, مستغنی ہو جائے گا. اللہ تعالی نے آپ کو حکم براہ راست دیا اس لیے کہ ابراہیم علیہ السلام نے اپنے اللہ کے درمیان کسی کو ذریعہ نہیں بنایا, تو اللہ نے بھی اپنے آپ کے درمیان کسی کو ذریعہ نہیں بنایا. یہاں گمان اتلایا گیا ہے کہ گمان ایک بڑی طاقت ہے. یہ خود صحیح. ابو درداء رضی اللہ تعالیٰ عنہ کے پاس ایک شخص آیا, دوسرا آیا, تیسرا آیا, تینوں کی ایک بات کہ آپ کا مکان جل گیا, ہم آپ مجھے دیکھ کر آ رہے ہیں. لیکن تینوں کے جواب میں ایک ہی بات, تینوں کی بات میں ایک ہی جواب, نہیں ایسا نہیں ہو سکتا, غلط کہتے ہو, تمہاری آنکھ نے غلط دیکھا ہے, میرا مکان نہیں جل سکتا. کیوں؟ اس لیے کہ اللہ نے مجھ سے وعدہ کر لیا ہے کہ جو دعا یہ دعا پڑھ لے گا, اللہم انت ربی لا الہ الا انت علیک توکلت وانت رب العرش الکریم ما شاء اللہ کان ما لم یشاء لم یکن ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم اعلم ان اللہ علی کل شیء قدیر وان اللہ قد احاط بکل شیء علما اللہم انی اعوذ بک من شر نفسی ومن شر کل دابۃ انت آخذ بناصیتها ان ربی علی صراط مستقیم. اللہ حضرت سمجھتے ہیں, اللہ نے اتنا بڑا ذخیرہ اس امت کو دعاؤں کا دیا ہے محمد صلی اللہ علیہ وسلم کے ذریعے کہ اتنا بڑا دعاؤں کا ذخیرہ کسی نبی اور کسی امت کو نہیں دیا گیا. لیکن میں عرض کر رہا ہوں کہ ان ساری غیبی طاقت رکھنے والے اسباب سے اللہ کی مدد صرف اللہ کے ساتھ گمان کرنے پر, اللہ کے ساتھ گمان کرنے پر حاصل کی جا سکتی ہے. اس کے علاوہ کوئی راستہ نہیں ہے. دعائیں یاد کرتے نہیں ہیں اور وقت کی دعائیں استعمال کرتے نہیں ہیں, حالانکہ سمجھتے تھے کہ دعاؤں میں قبولیت کے راستے دیکھے ہوئے ہیں. اسباب اور دعائیں, اسباب اور صدقات, ان کا مقابلہ چلے گا. اس کا یقین جس چیز پر ہوگا وہ اللہ کو وہ پیش کرے گا. اللہ کو شکلیں بنا کر پیش کرنا اس کی مدد چاہنے کے لیے, یہ تو میرے دوستو عزیزوں اللہ کی قدرت کا انکار ہے. یہ تو اس کی قدرت کا انکار ہے جو کسی حال میں کسی زمانے میں کسی بڑے سے بڑے فرشتے کا محتاج نہیں. ہم اس کو سبب پیش کریں کہ اللہ تو اس سبب سے یوں کر دے. اللہ تعالی سے براہ راست حاجت کو مانگا جاتا ہے, اسباب نہیں پیش کیے جاتے اللہ کو, اسباب نہیں پیش کیے جاتے اللہ کو. اللہ کا سب پیش کرنا اس کی قدرت کا انکار ہے, کیونکہ اللہ رب العزت ہر حال میں ہر زمانے میں اپنی اس قدرت کاملہ کے ساتھ ہے کہ اس کو کسی حال میں کسی زمانے میں کسی کی کوئی ضرورت نہیں ہے. ہم ہو گئے اللہ سے بدگمان کہ اللہ کو سبب پیش کریں, اللہ کو سبب پیش کریں کہ اللہ کی سبب سے یہ کر دے. میرے بزرگ دوست عزیزوں, میں نے عرض کی ایک بات کہ گمان بڑی طاقت ہے, گمان بڑی طاقت ہے. اس گمان کی بنیاد پر صحابہ کرام دعاؤں کے ذریعے اللہ کی مدد براہ راست لیا کرتے تھے, اسباب ان کے پیچھے چلتے تھے, وہ دعاؤں کے پیچھے چلتے تھے. تین آدمی آپ کو دیکھ کر کہہ رہے کہ ابو درداء آپ کا مکان جل گیا, فرما رہے ہیں کہ نہیں ہو سکتا میرا مکان جل جائے. اللہ وعدہ خلاف نہیں ہے, اللہ نے مجھ سے یہ وعدہ کیا ہے, یہ دعا پڑھے گا اس پر کوئی مصیبت نہیں آئے گی شام تک, یہ شام کو پڑھے گا اس پر کوئی مصیبت نہیں آئے گی صبح تک. ایسا کیسے ہو سکتا ہے کہ اللہ مجھے دعا سکھلا دے اور اسے میرا مکان جلا دے؟ میرے دوستو عزیزو، ایک ادنا پولیس والا اگر ضمانت پہلے کسی مجرم کی تو وہ مجرم سینہ تان کے پھرتا ہے محلے میں، کوئی میرا کچھ نہیں کر سکتا، میں ایک پولیس والے کی ضمانت کروں. آپ غور تو کریں، اللہ ضامن ہے اس شخص کا کہ پانچ وقت کی نماز مسجد میں آ کر با جماعت پڑھے، اللہ ضامن ہے اس کو جنم داخل کرنے کا بھی ضامن ہے، دنیا میں اس کو پالنے کا بھی ضامن ہے، اس کے پاس مہمان اللہ اپنے ذمہ واجب کر لی. لیکن میں وہی عرض کر رہا ہوں کہ میں اسباب نے اللہ سے بد گمان کر دیا. گمان بڑی طاقت ہے، گمان بڑی طاقت ہے، کیونکہ اللہ نے فرمایا انا عند ظن عبدی بھی، میں اپنے بندے کے گمان کے ساتھ ہوں، یہ جیسے میرے ساتھ گمان کرے. ہماری ساری مشکلات کی وجہ اللہ کے ساتھ بد گمان ہونا ہے، اور ہمارے سارے مسائل کا حل اللہ کے ساتھ گمان کو ٹھیک کر لینا ہے. میں نے اس سے عرض کیا ہے کہ ایمان سب سے پہلے گمان کا تقاضا کرے گا کہ اللہ کے ساتھ گمان کیسا ہے. لیکن دوستو عزیزوں، ذکر صرف یہ نہیں ہے کہ ایک تسبیح صبح پڑھ لو ایک شام کو پڑھ لو، دیکھو میری بات غور سے سنو بہت، ذکر صرف یہ نہیں ہے کہ ایک تسبیح صبح پڑھ لی ایک شام کو پڑھ لی، اس میں کوئی شک نہیں کہ اللہ کا نام لینا دلوں کے دن کو مٹاتا ہے، اللہ کا نام لینا دلوں کے اندر نور پیدا کرتا ہے، اللہ کا نام لینا اللہ کے قرب کا ذریعہ ہے. لیکن اللہ کے غیر کا تاثر دلوں سے جب نکلے گا، اللہ کے غیر کا تاثر دلوں سے جب نکلے گا، جتنی شکلیں اللہ کے ماتوا ہیں ان کا انکار کرو اللہ کے مقابلے میں. کیونکہ انبیاء علیہ السلام کو جگہ جگہ اللہ کی طرف تنبیہ کی گئی ہے. جب بھی کسی کام کے ارادے میں نبی کہتے ہیں میں یہ کروں گا، جب بھی کسی کام کے بارے میں نبی کہتے ہیں میں یہ کروں گا، اللہ رب العزت کتنے واقعات ہیں انبیاء علیہ السلام کے کہ اللہ نے ان کو ان کے ارادے میں اس لیے ناکام کیا ہے، اس لیے ناکام کیا ہے کہ تم نے ارادہ کرتے ہوئے ہماری مشیت ہماری چاہت پر اپنے ارادے کو نہیں موقوف کیا. آپ نے کیوں کہہ دیا میں یہ کروں گا؟ آپ نے کیوں نہیں کہا اللہ چاہے گا تو کروں گا؟ میرے دوستو عزیزو، توحید کو بیان کرنا بذات خود مقصود ہے. علماء نے لکھا ہے اللہ کے احکامات کا علم عمل کے لیے مقصود ہے، اس سے فراغت ہو جائے گی. اللہ کی توحید کو بیان کرنے سے مومن کو فراغت نہیں ہے. آپ نے فرمایا میں کل بتاؤں گا صحابہ کہاں کون تھے. اللہ تعالی نے 15 دن تک وحی روک دی، بلکہ ایک روایت میں ایک مہینے کی وحی نہیں آئی. کہ آپ نے کیوں کہا میں بتاؤں گا اللہ کون، میں بتاؤں گا کہ صحابہ کہاں کون ہے، کیوں نہیں کہا کہ اللہ چاہے گا تو بتاؤں گا؟ حالانکہ ارادہ یہی تھا کہ جبرائیل آئیں گے ان سے کہوں گا اللہ سے پوچھ کے بتائے. اتنی بات پر صرف کہ نبی جی آپ نے کیوں کہا میں بتاؤں گا، کیوں نہیں کہا اللہ چاہے گا تو بتاؤں گا؟ 15 دن تک ایک روایت میں ایک مہینے تک وحی نہیں آئی، آپ نے کیوں کہا میں بتاؤں گا؟ ایک مہینے کے بعد یا 15 دن کے بعد جو وحی آئی تو یہ وحی آئی بس گرب کا اضا نصیح تھا کہ نبی جی جب بھی آپ کسی کام کے ارادے میں انشاءاللہ کہنا بھول جائیں انشاءاللہ کہہ دیا کریں. یہاں حکم رب کا اضا نصیحہ کا مطلب یہ ہے کہ اللہ کا ذکر کر لیا کریں، یعنی انشاءاللہ کہہ لیا کریں جب آپ کسی کام کے ارادہ کریں، اور آئندہ کبھی نہ کہنا میں کام کر دوں گا. اللہ اکبر. یوسف علیہ السلام جیل میں، خیال یہ ہوا کہ آج یہ رہا ہو رہا ہے بادشاہ کو شراب پلانے والا، اس سے کہوں کہ بادشاہ کے ساتھ میرا ذکر کر دینا. وہاں بھی شیطان نے یوسف علیہ السلام کو اللہ کی یاد بلا دی. ہم سے کیوں نہیں کہا جیل سے نکلنے کے لیے، ان سے کیوں کہا؟ مجتمع میں حالات آئیں گے، یہ حکام سے کہیں گے کہ جی ہمارے یہ حالات ہیں، آپ غور کریں. اللہ کا نظام یہ ہے کہ جب مسلمان اللہ کے غیر سے امید رکھتا ہے تو اللہ سے غیر کے حوالے کر دیتے ہیں کہ میرے سے کوئی وعدہ نہیں، تو جان جس سے تجھے امید ہے وہ جانے. میرے دوستو عزیزو، یہ ہمارا کام ہے. جب انبیاء علیہ السلام کو اللہ کی تنبیہ ہو سکتی ہے، قدم قدم پر قدم قدم پر. ہم تو اپنی صلاحیتوں کو دیکھ کے سوچتے ہیں ہم یہ کر لیں گے ہم یہ کر لیں گے ہم یہ کر لیں گے. کرنے والی ذات اللہ کی ہے, کرنے والی ذات اللہ کی ہے. سلمان علیہ السلام بڑی قوت بڑی استعداد, جسمانی قوت بھی روحانی قوت بھی ارادہ بھی نیک. کیا کہ سو مجاہد اللہ کے راستے کے لیے تیار کرنے ہیں جن کے لیے اعلیٰ نسل کی بیویوں سے صحبت کروں گا اور سو بچے پیدا ہوں گے, یہ سو کے سو اللہ کے راستے کے مجاہد بنیں گے. کتنے کے راستے میں کوئی کمی نہیں تھی, اخلاص سے اللہ کی رضا کے لیے کام کیا تھا اور ساری صلاحیتیں اور سارے اسباب مہیا ہیں. اللہ کی شان انشاءاللہ کہنا بھول گئے, انشاءاللہ کہنا بھول گئے. ساری بیویوں نے صحبت کی, سو بیویوں میں سے ایک بیوی کو حمل ٹھہرا, جنان بیویوں کو حمل ہی نہیں ٹھہرا. اور اس سے بھی ایک ناقص دوسرا بغیر روح کا جسم پیدا ہو گیا وقت پہلے ہی, اور دائیں دائیں کٹھی پہ ڈالا سلیمان علیہ السلام کی کے لیے پیدا ہوا ہے. آپ غور تو کریں, ہم صبح سے شام تک دعوے کرتے ہیں ہم یہ کریں گے, حکومت یہ کرے گی, تاجر یہ کریں گے, کاشتکار یہ کر دیں گے, بڑا ملک یہ کر دے گا. اللہ اللہ تعالیٰ ہم سے اتنے ناراض ہوں گے کہ تم میرے غیر کو بولتے رہے. ہمارے جو دیکھو بھائی جان دعوت سے اس امت کے اندر دعوت سے امت کے اندر اس کا احساس پیدا ہو کہ اگر ایک کلمہ بھی زبان سے ایک جملہ بھی زبان سے کلمہ لا الہ الا اللہ کے خلاف نکلے تو فوراً استغفار کریں, آئے توبہ توبہ نہیں نہیں اللہ کرتے ہیں اللہ کرتے ہیں اللہ کرنے والے ہیں. تو میں نے عرض کی تھی ایک بات کہ ہم ایمان کے ذریعے سب سے پہلے اپنا اللہ کے ساتھ گمان ٹھیک کریں, کیونکہ گمان ٹھیک ہو جائے گا تو اللہ ساتھ ہے, اللہ ہمارے ساتھ ہے. اللہ نے فرمایا ہے کہ میرے بندے گمان کے ساتھ جیسے میرے ساتھ گمان کرے. میرا محترم دوست বলে যে বাইরে যে সমস্ত নকশা এবং যে পরিবেশ কায়েম আছে, যে পরিবেশের মধ্যে আমাদের সময় লাগে কারো দোকানে কারখানায় বিভিন্ন জিনিসের মধ্যে, তো এই সমস্ত পরিবেশের মধ্যে সময় লাগানোর কারণে সময় কাটার কারণে আমাদের দিল এই সমস্ত বাইরের জিনিস থেকে মুতাসির হয় প্রভাবিত হয়, এটার একই আমাদের দিলের মধ্যে পয়দা হয়. তো আমরা মনে করি আল্লাহ তো করবেন কিন্তু আমি একটা দোকান না সাজাইলে আল্লাহ কিভাবে করবেন. তো বলে যে আমি মনে করি কথা যে আল্লাহটা আল্লাহই করেন কিন্তু দোকান লাগবে, দোকান সাজাইতে দোকান সাজাবো অথবা ব্যবসা করব অথবা একটা চাকরি করব, তো এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দিবেন. তো যে আল্লাহ তাআলার মধ্যে আর তার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করে সে আল্লাহ সম্পর্কে বদগুমান হয়ে যায়, আল্লাহ সম্পর্কে সে তার ধারণাকে ভুল ধারণা এবং গলত ধারণা আল্লাহ সম্পর্কে তার ভিতরে পয়দা হয়ে যায়, সে কথা মনে করে যে এই সমস্ত জিনিস না হলে আল্লাহ তারা কিভাবে করবেন, ব্যবসা না হলে কিভাবে হবে, চাকরি না হলে কিভাবে হবে, টাকা না হলে কিভাবে হবে. তো আগে সে চাকরির জন্য চেষ্টা করে, আগে সে একটা দোকানদারির চেষ্টা করে, তো এই দোকানদারি আল্লাহর সামনে পেশ করে. মেরো মহাজন দোষা বুজুর্গ সে আল্লাহ সম্পর্কে যখন এই চাকরি দোকানদারি এই সমস্ত জিনিস এগুলিকে সে আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য পেশ করতেছে, তো সে তো আল্লাহ সম্পর্কে বদগুমান হয়ে গেল, আল্লাহ সম্পর্কে কুধারণা তার অন্তরে পয়দা হইল, সুধারণা নয়, অথচ ইমান তার অন্তরে আল্লাহ সম্পর্কে সুধারণা পয়দা করবে. যে যত সুধারণা করতে পারে আল্লাহ সম্পর্কে তার অন্তরে ভালো ধারণা সুধারণা পয়দা হবে, এবং ওই ধারণা বড় শক্তিশালী জিনিস. তো বাইরের এই পরিবেশ আমাদেরকে আমাদের যখন এগুলির প্রভাব আমাদের দিলের মধ্যে এগুলির ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়, তো আমরা আল্লাহ সম্পর্কে কুধারণা করতে শুরু করি, আল্লাহ সম্পর্কে আমাদের দিলে কুধারণা পয়দা হয় যে আল্লাহ এগুলি ছাড়া বোধ করতে পারেন না. অথচ আল্লাহ তাআলা কোন জিনিসের মুখাপেক্ষী নন, আল্লাহ সব জিনিস ছাড়া সবকিছু করতে পারেন, কিন্তু আল্লাহ সম্পর্কে আমি গলত ধারণা করলাম অথবা খারাপ ধারণা করলাম যে আল্লাহ বোধহয় এগুলি ছাড়া করতে পারেন। ইব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেলা হয়েছে, জিব্রাইল আলী ইসলাম সমুদ্রের পানির ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসে, আবু দিচ্ছে যা বলেন তা করে দেখাই দিব যা আপনি বলেন। ইব্রাহিম আলী ইসলাম কি জবাব দিতেছেন যে জিব্রাইল আপনার সাহায্যের প্রয়োজন নাই, এই যে অস্বীকার করতেছেন ইব্রাহিম জিব্রাইল আলী ইসলামের মতন এরকম ফেরেশতার সাহায্যকে, এটা আল্লাহর প্রতি সুধারণার কারণেই, এটাই আল্লাহ তাআলার সুধারণার একটা উদাহরণ হল যে আল্লাহর প্রতি তার এরকম ধারণা যে জিব্রাইলের সাহায্য কোনো প্রয়োজন নাই, আমরা একাই যথেষ্ট, আল্লাহই আমার সাহায্যের জন্য যথেষ্ট, ফেরেশতার সাহায্য প্রয়োজন নাই, আল্লাহ সম্পর্কে সুধারণা কায়েম হইল। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা আল্লাহর প্রতি এরকম হইল, আল্লাহ তাআলাও এই আগুনকে নিভাইবার জন্য অথবা আগুন থেকে বাঁচাইবার জন্য কোন মাধ্যমকে ব্যবহার করেন নাই, সরাসরি আগুনকে হুকুম দিতেন যে আগুন তুই ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যা ইব্রাহিমের জন্য, কোন মাধ্যম ব্যবহার করেন নাই। তো মেরে মহতরম দোস্ত বুঝলো বলে যে আল্লাহ যে নিজের সমস্যাগুলির মধ্যে নিজের কাজের জন্য যে আল্লাহ তাআলার মধ্যে আর তার মধ্যে মাধ্যম সাব্যস্ত করে, সে আল্লাহর প্রতি কুধারণা করে, আল্লাহ বোধ হয় এগুলি ছাড়া করতে পারে না, এটা তো কুধারণাই হইল আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার সম্পর্কে যে যেরকম ধারণা করবে আমি তার সঙ্গে ওই রকমই ব্যবহার করব, আল্লাহর সঙ্গে যে সুধারণা করবে আল্লাহ তার সঙ্গে সুব্যবহার করবেন, যা তার ধারণা সেই ধারণা অনুপাতে আল্লাহ তারা তার সঙ্গে ব্যবহার করেন। আল্লাহ তালা ধারণা আল্লাহর প্রতি সুধারণা যে এটা একটা বিরাট শক্তিশালী জিনিস। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন আল্লাহ তাআলার প্রতি তাদের কি সুধারণা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে আছেন, তিনজনে এসে খবর দিল বলে চাক্ষুষ দেখে আসলাম মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে, আর উনি এখানে মসজিদে বসে না দেখেই বলতেছেন যে আমার ঘর পুড়তেই পারে না, কিভাবে পড়বে আমার ঘর পুড়ার কোন, আমার ঘর পুড়তে পারে না, বলে কেন, বলে তিনি বললেন এই কথা যে আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া শিখছি, যে ব্যক্তি এই দোয়া সকালবেলা পড়ে নেবে সারাদিন আল্লাহ তাআলা তার জান মাল ইত্যাদির সমস্ত ক্ষয় ক্ষতি এদের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন, এদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم الدعاء رسول الله صلى الله عليه وسلم أمتك ديك বলতেন এই কথা যে কোন নবী তার উম্মতকে এত এত দোয়ার হাতিয়ার দোয়া দিয়ে দেয় নাই, দোয়া শিখিয়ে দিয়ে দেয় নাই, যত দোয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, এবং তার এই দোয়ার দ্বারা তার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব দোয়া দিয়ে গেছে। আজ উম্মত তো দোয়াই পড়ে না, সকালবেলা দোয়া পড়বে, বিকালবেলা দোয়া পড়বে, এবং এই দোয়ার মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে নেবে, আল্লাহর প্রতি যেহেতু ধারণাই ঠিক নাই, দোয়ার উপরে ভরসাই হয় না, তার আল্লাহর উপরে ভরসাই হয় না। মেরে মহতরম দোস্ত বুঝবো যখন জিনিসের ইয়াকিন জীবের মধ্যে পয়দা হয়ে যায় তো মানুষ মনে করে যে এই জিনিস দিয়েই আল্লাহ তালা করবেন, তো জিনিস বানায় আল্লাহর সামনে পেশ করে যে আল্লাহ আমি তো এই বিবাহ করছি এবার সন্তান দেন, আল্লাহ আমি তো এই দোকান বানাইছি আমাকে লাভ মুনাফা দিবেন। তো মানুষ জিনিস বানায়, সে খেত করে, খেতে চাষাবাদ করে, বীজ ছিটায়, ওটার মধ্যে মেহনত করে, তারপরে সে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমি তো এই খেত তৈরি করে আপনার সামনে পেশ করতেছি, এটার মধ্যে দিবার মালিক আপনি, এখন আপনি দিবেন। তো তার মানে সে আল্লাহ তাআলা দেওয়ার মধ্যে আর তার মধ্যে এই খেতকে জরুরি মনে করতেছে। খেত মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উম্মতকে এত দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে যদি সে এই সমস্ত দোয়াগুলি শিখে আজ উম্মত তো দোয়াও শিখে না, যেহেতু ওই যে আল্লাহর প্রতি সুধারণাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর প্রতি ধারণা এটা হয়েছে যে আল্লাহ যারা আমার টাকা ছাড়া কিভাবে করবেন, আমার এটা ছাড়া কি করবেন, কিভাবে করবেন ব্যবসা ছাড়া কিভাবে করবেন। অথচ আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতা রাখেন, কোন জিনিসের মুখাপেক্ষী নন, আমার ব্যবসার মুখাপেক্ষী নন, আমার চাকরির মুখাপেক্ষী নন, আমার ক্ষেতে কৃষি চাষাবাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। আল্লাহ তাআলা সব জিনিস ছাড়াই সব কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সুধারণাই আল্লাহর প্রতি প্রমাণ করে দিলেন, আল্লাহর প্রতি আমার ধারণা সুধারণা। এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ প্রতি তার সুধারণা, আল্লাহ তো ওয়াদা করছেন, আল্লাহ তো ওয়াদা খেলাফ করতে পারেন না, কিরকম ধারণা। উনি বলতেছেন যে ভাই বনি ইসরায়েলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকির মধ্যে বলছেন তিন ব্যক্তির ঘটনা, যে তারা চলতেছিল, অর্থাৎ বৃষ্টি আসলো, তো তারা যে এক পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিল, সেখানে যখনই তারা গুহার মধ্যে ঢুকল উপর থেকে একটা ভারী পাথর গড়ায় পড়ে তাদের গুহার মুখকে বন্ধ করে দিল, তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল। এখন তারা এখানে কোনো দুনিয়ার কোনো আসবাব পেশ করার কিছুই পাইতেছেন না, যে এখানে না দাও গুহার দিবে, না এখানে টেলিফোন করা যাইতেছে, না বাইরের লোকদেরকে খবর দেওয়া যাইতেছে, কোনো উপায়ই নাই, নিরুপায় একেবারে। তো এরকম নিরুপায়ের সময় তাদের সম্বলটা কি হইল, তাদের সম্বলটা আল্লাহর জন্য করা তাদের জীবনের নেক আমলই হইল একমাত্র। এবং তারা আল্লাহর প্রতি কি পরিমাণ সুধারণা রাখে, যে আমরা যদি আমাদের জীবনের নেক আমলগুলি আল্লাহর সামনে পেশ করে দিয়া আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাবিপদ থেকে, মৃত্যু থেকে, অন্ধকার থেকে আল্লাহই বাঁচাইতে পারে। তো আল্লাহর প্রতি সুধারণার কারণেই তো তারা তিনজনে তিনটা আমলের কথা আল্লাহর কাছে পেশ করল। একজনে পেশ করলো এই কথা যে সে তার মা বাপের খেদমত করছে, আরেকজনে এই কথা পেশ করল যে সে আল্লাহকে ভয় করা কুকর্ম থেকে বিরত থাকছে, আরেকজনে পেশ করল যে সে আল্লাহকে ভয় করে সে তার মজদুরের মজদুরি এটাকে বানায় চাড়ায়া খায়া হজম করে ফেলায় নাই, তার ঘরে কাজ করছে, তার কাজ করছে, মজদুরি ছাড়া চলে গেছে, না নিয়েই চলে গেছে, মজুরি ছাড়াই চলে গেছে, দীর্ঘদিন পর সে আসছে সে মজুরি নেওয়ার জন্য, সে অস্বীকারও করতে পারত, কিসের মজুরি, তুমি কবে আমার এখানে কাজ করছো, যাও পাইবা না, মানা করে দিবেই বা কি হইত, কিন্তু না, সে আল্লাহকে ভয় করে আল্লাহর জন্যই ওই তার মজুরিকে খাটাইছে, ব্যবসায় খাটাইয়া ওই মাল বাড়াইছে, যা তার মজুরি পাওনা ছিল এটাকে আরো বাড়াইছে, এ আদরকে এত বাড়ছে যে ময়দান ভরে গেছে, বকরিতে ময়দান ভরে গেছে। আর তাকে বলতেছে নিয়ে যাও তোমার মজুরি, সেই তুমি কাজ করে গেছিলা, তোমার যে মজুরি ছিল এটাকে খাটায় আমি এই ময়দান ভরা যত ছাগল বকরি দেখতেছ, এই সব বকরির পান তোমার সেই মজুরি। তো সে সব বকরির পালকে হাঁকাই নিয়ে গেল। তারা এই তিনটা কাজ তিনজনে আল্লাহকে রাজি করার জন্য করছিল, আল্লাহর উপরে তাদের গুমান ছিল। তারা আমাদের মতন দুনিয়ার জিনিস থেকে প্রভাবিত হইয়া আল্লাহর প্রতি কুধারণা করে নাই এবং তারা নিরুপায় মনে করে নাই যে আমাদের আর কোনো উপায় নাই। না, আমাদের উপায় আছে, আল্লাহ আছেন, আল্লাহ বাঁচাইতে পারেন। আল্লাহ তালার জন্য এখানে কোনো কিছুই লাগবে না, আল্লাহ তালা এই পাথরকে সরাই দিয়া আমাদেরকে এই গুহা থেকে, অন্ধকার থেকে, আর এই মৃত্যু থেকে আল্লাহ তালা আমাকে বাঁচাইতে, আমাদেরকে বাঁচাইতে পারেন। এই সুধারণাই তো তাদেরকে দোয়ার দিকে মতবাজি করল, তাদেরকে দোয়ার দিকে মনোযোগী করল। আজ আমাদের যে দোয়ার দিকে মন লাগে না, দোয়ার কথা স্মরণই হয় না, আল্লাহর কাছে বলতাম তো বলে যে এই জন্য মনে হয় না যে আমরা তো মনে করি যে আল্লাহ কোন একটা দুনিয়ার উসিল্লা টুসিল্লা না বানাইলে আল্লাহ কেমনে করবে। তো আমাদের আল্লাহর প্রতি কুধারণা জন্মাইছে যে আল্লাহ উসিল্লা ছাড়া করেন না, করতে পারেন না। এজন্য আমার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা মাধ্যম সৃষ্টি হয়েছে, সেটা হল এই দুনিয়ার জাগতিক আসবাবপত্র, এগুলি লইয়া এগুলি আল্লাহর সামনে পেশ করতে হবে যে আল্লাহ আমি এই ব্যবস্থা নিয়েছি, এইবার তো আপনি দেন। মেরে মহতরম দর্শক বুজুর্গ, আল্লাহ তাআলাকে কোন অবস্থায় ভুলে চলবে না, আল্লাহ তাআলার প্রতি কোন রকম কুধারণা করা যাবে না, এটা ইমানের বিপরীত জিনিস, এটা ইমানের বিপরীত জিনিস। কুধারণা করল আল্লাহ, আল্লাহর প্রতি সুধারণাই পয়দা করতে হবে যে আল্লাহ তারা পারেন, আল্লাহ তারা সব কিছু করতে পারেন, কোন অবস্থাতে আল্লাহকে ভুলা চলবে না, আল্লাহকে ভুলা চলবে না। আল্লাহকে ভুলে আমি অন্য কোনো দিকে মনোযোগী হব এটাও চলবে না। যেহেতু আল্লাহ তারা নবীদের ওয়াকিয়া ঘটনা বলে কোরআনে পাকের মধ্যে শুনেছেন, খোঁজ আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করল আসহাবে কাহাব সম্পর্কে বলেন, আপনি যদি নবী হয়ে থাকেন তো আসহাবে কাহাব সম্পর্কে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এখানে সামান্য একটু চুপ হয়ে গেল যে হুজুর বললেন আগামীকাল বলবো, আগামীকাল বলবো, যে এটার অর্থ এটাই ছিল যে জিব্রাইল আলাইহিস সালাম আসবেন, আমি তাকে বলবো, তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমাকে জানাবেন, তখন আমি জানাই দিব। এখানেও তিনি আল্লাহকে কোনো ভুলেন নাই, কিন্তু কথার মধ্যে উনি শুধু ইনশাআল্লাহটা বলেন নাই, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে করব, আল্লাহ চাইলে এই ঘটনা শুনাইব, খালি কথায় এইটুকু ভুল হয়েছে, কথায় ভুল হয়েছে, এ কোনো আল্লাহর প্রতি কোনো কুধারণার কারণে নয়, অথবা নিজে কিছু করতে পারেন, করতে পারি আমি, এই ধারণার বশবর্তী হইয়া তিনি কখনোই বলেন নাই। তিনি তো এই ধারণার এটার উপরেই ছিলেন যে আল্লাহই বলবেন, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে বলবো, জিব্রাইল আসবে কালকে, তো জিব্রাইলকে দিয়া আল্লাহর কাছে জিজ্ঞেস করেই বলবো। কিন্তু তিনি তাদের উত্তরের মধ্যে যে শব্দটা ব্যবহার করছেন সেখানে এটুকু ভুল হয়েছে যে তিনি এই কথা বলেন নাই যে আল্লাহ চাই। আল্লাহ এই কথার উপরে নবীকে তাম্বি করতেছেন, সতর্ক করতেছেন যে আপনি কখনো আগামীতে কোনো বিষয়ে আমি করব ইনশাআল্লাহ ছাড়া কখনোই বলবেন না, যদি বলতে ভুলে যান কোনো সময় তো যখনই স্মরণ হয় তখনই বলে নেবেন, যখন স্মরণ হয় তখনই বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া চাইলে হবে, আল্লাহ ছাড়া চাইলে করব। কোনো কথা আগামীতে এরকম বলবেন না, কোনো কাজ করবেন না ইনশাআল্লাহ ছাড়া। আর যদি কোনো সময় ভুলে যান আপনি ইনশাআল্লাহ বলতে, তো পরবর্তীতে যখনই মনে হয় তখনই আপনি ইনশাআল্লাহ বলে নিন। তো মেরে মহতরম দোস্ত, খালি এইটুকু যে তিনি তার শব্দের মধ্যে এই কথাটা বোঝা যাইতেছে, উনি বোধ হয় আসামে কাফের ঘটনা বলতে পারেন এবং উনি আগামীকাল বলবেন, একটা শাব্দিক ভাবে বোঝা যাচ্ছে। এদের উপরে সামনি এরকমও হওয়া চাই না, আপনার মুখের কথাও এরকম হওয়া চাই না। আমরা দুনিয়ার জিনিসের কথা আলোচনা করি, তো দুনিয়ার জিনিসকে বলি, এটা কত মারাত্মক জিনিস হয়ে যাবে। এই জন্য মেরে মহাতরম দোস্তা বুঝব বলেন, ইউসুফ আলী সালাম জেলখানায় জেল থেকে যে মুক্তি লাভ করতেছে তার কাছে বলতেছেন যে আমি যে জেলে পড়ে আছি বাদশার কাছে একটু তুমি আলোচনা করে দিও। উনি একজন নবী হইয়া কেন মাধ্যম ব্যবহার করলেন, তিনি কেন আল্লাহর কাছে বললেন না? তো ওইখানে শয়তান মুসল্লাত হলো ওই ব্যক্তির উপরে, আর ওই ব্যক্তিকে ভুলাই দিল, সে বাদশার কাছে বলতেই ভুলে গেল। মেয়ের মহাতরম দোস্তা বুজুর্গ, ইউসুফ আলী সালাম কে আল্লাহ তাআলা তাম্বি করলেন যে ওইখানে বাদশাকে বলতেই ভুলে দিলেন, আর এখানে ইউসুফ আলী ইসলামের জেলের সময় দীর্ঘ হয়ে গেল, লম্বা হয়ে গেল। এরকম ভাবে মেরে মহাতরম দোস্তা বুজুর্গ, নবীদের বহু ঘটনা এরকম রয়ে গেছে যে যেখানে তারা সামান্য একটুখানি কোন মাধ্যম অথবা কোন জিনিস আল্লাহ ছাড়া কোন দিকে, এদের উপরে সতর্ক করা হয়েছে নবীদেরকে। এই জন্যই বলেন যে দুনিয়া এই সমস্ত নকশা আল্লাহ তারা সামনে পেশ করা মানেই হল যে আল্লাহর প্রতি কুধারণা, যে আল্লাহ তারা এগুলি ছাড়া কেমনে করবেন। অথচ আল্লাহ তারা কোন জিনিসের মুখাপেক্ষী নন, আল্লাহর সঙ্গে সুধারণা রাখতে হবে। ওই সুধারণা ইমানেরই অংশ যে আল্লাহ তাআলা সব ছাড়াই করতে পারেন, একাই সব কিছু করতে পারেন, কোন জিনিসের মুখাপেক্ষী নন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজ দিচ্ছেন কে যখন নামাজ পড়বে সে নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে নিবে, জিকির দিচ্ছেন জিকিরের দ্বারা, দোয়া শিখিয়ে দিচ্ছেন এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে নিবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজের মধ্যে যখন সে নামাজের জন্য আসে, নামাজ পড়ে, পাঁচ অক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তার সারাদিনের দায়িত্ব গ্রহণ করে, রাত দিন চব্বিশ ঘন্টার সে আল্লাহর দায়িত্বে চলে যায়, আল্লাহ তাআলা তার জান মালের দায়িত্ব গ্রহণ করে। তো নামাজ যে পড়ল সে তো আল্লাহর দায়িত্বে চলে গেল। একজন দুনিয়াতে কোনো মুজরিম অপরাধী তাকে কোন পুলিশ অফিসার অভয় দেয় অথবা তার দায়িত্ব গ্রহণ করে, তো সে কেমন রাস্তার মধ্যে বুক ফুলায় হাঁটে, কারণ তার দায়িত্ব নিচ্ছে একজন পুলিশ অফিসার মনে করেন। তো তার আর কোনো চিন্তা নাই, সে এখন বুক ফুলায় হাঁটে, পুলিশ অফিসারের উপরে ভরসা করে। আর এখানে আল্লাহ তাআলা দায়িত্ব নিতেছেন, তো আল্লাহ তাআলা দায়িত্ব নিতেছেন, এটার উপরে ভরসা হইতেছে না। আর দাবুদ দরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো ওই দোয়ার উপরে আল্লাহর ওয়াদার উপরে এরকম ভরসা যে আল্লাহ ওয়াদা খেলাপ করতেই পারে না, আরে হইতেই পারে না, মহল্লা সারা জুড়ে যেতে পারে, আমার ঘর চলতে পারে না, আমি তো ওই দোয়া পড়ছি যে দোয়ার সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে সকালবেলা পড়বে তার সারাদিনের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন, জান মান কোন রকম ক্ষতি তার যেন না হয়, এই ক্ষতি থেকে তারকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করছেন। একজন পাঁচ অক্ত নামাজ পড়ে, তো সে আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন আমি শুরুতেই বলছি যে বাহিরের পরিবেশ, বাইরের জিনিসপত্র এগুলি সবই আমাদের ইয়াকিনকে বদলাই দিচ্ছে, এ সমস্ত জিনিসের ইয়াকিন ঢুকছে, তো আল্লাহর সঙ্গে আমাদের কুধারণা পয়দা হয়ে, আল্লাহ সম্পর্কে কুধারণা পয়দা হয়েছে। তো বলে যে বাহিরের জিনিসপত্রের ইয়াকিন, এই সৃষ্টি বিশ্বাসের ইয়াকিন, আল্লাহর প্রতি মানুষকে কুধারণায় ফেলাইয়া দেয়, সে কুধারণায় লিপ্ত হয়, আল্লাহকে মনে করে যে এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহ তারা মুখাপেক্ষী না, আল্লাহ এই সমস্ত জিনিসের মুখাপেক্ষী না, আল্লাহর সঙ্গে সুধারণা রাখা চাই, আল্লাহ তালার সঙ্গে সুধারণা রাখা এটাই ইমান। ইমান যে শিখব এইটাই যে আমি সর্বাবস্থায় আল্লাহর উপরে ধারণা ভালো রাখি যে আল্লাহ আমার এই কামকে করে দিবেন, আল্লাহ তালা ওয়াদা করছেন, কাজেই ওই আমলকে করি আর আল্লাহ তালার উপরে ভরসা রাখি, আল্লাহর সঙ্গে কোন রকম আল্লাহর ব্যাপারে কোন কুধারণাই লিপ্ত না হই। ফের ইমান আপনি আলামতো কে সাথ হে, ইমান আপনি আলামতো কে সাথ হে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে সাহাবা ইকরাম কো ইমান উসকি আলামতো কে সাথ সিখলাযা হে আর সাহাবা নে ইমান ইমান কি আলামতো কে সাথ সিখা হে। এক সাহাবি নে পুছা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে, ইয়া রাসূলুল্লাহ ইমান কিসে কেতে হে? আপনি ফরমায়া জব তুজে নেকি খুশ করে গুনাহ গমগীন করে জানলে কি তুম মুমিন হে। ঈমান কি আলামতে হ্যাঁ, আগর ঈমান কো উনকি আলামত কে সাথ নহীন গৌর করোগে তো জিন্দগি আজাদ হো জায়েঙ্গি। ঈমান তো লগাম হ্যায় মুমিন কে লিয়ে, ঈমান তো মুমিন কে লিয়ে লগাম হ্যায়, মামলাত মে মাআশরে মে আখলাক মে শাদিয়ো মে লিবাসো মে শকলো মে হর চিজ মে। সুন্নত সুন্নত কে হ্যায়? সুন্নত ঈমান কি আলামত হ্যায়, আগর সুন্নতে নেই হ্যায় তো খুদা কি কসম ঈমান নেই হ্যায়, আগর সুন্নতে নেই হ্যায় তো ঈমান নেই হ্যায়, কি মুমকিন নেই হ্যায়, কি ঈমান হো ও সুন্নতো পর আমল না হো খুদা কি কসম ইয়ে মুমকিন নেই হ্যায়। মানে শুরু মে আর্জ কিয়া থা কি গায়রো কা রুহব ইয়া গায়রো কি মহাব্বতে ইয়ে গায়রো কে তরীকো পর চলাবেগি। ঈমান আল্লাহ কে গায়র কে তাআসুর কা, আল্লাহ কে গায়র কা তাআসুর কা হো না দিলো মে, ইহি ঈমান কি নফি হ্যায়, ইহি ঈমান কি নফি হ্যায়। ইয়ে তাআসুর ইয়ে ভি আল্লাহ কে গায়র কা তাআসুর হ্যায় কি মুমিন নামাজ পড়তে হ্যায়, রোজা রাখতে হ্যায়, হজ করতে হ্যায়, যাকাত দেতে হ্যায়, সিরফ ফরায়েজ পর আমল কর লেনা, ইয়ে জাত কি আলামত নহি হ্যায় কি হাম গায়র সে মুতাআসির নহি হ্যায়। খুদা কি কসম সুন্নতো পর আমল না করনা ইয়ে ভি গায়রো কা তাআসুর হ্যায়, দিলো কে অন্দর বেঠা হুয়া হ্যায়, মুমিন কেসা হোগা? হাদিস মে আতা হ্যায় আপনে ফরমায়া আল মুমিন কাল জামাল আল আলি, মুমিন নকার পড়ে হুয়ে ঊঠ কি তরহ হ্যায়, যাহা চলাওগে ওহা চলেগা, যাহা বিঠাওগে লেট জায়েগা, মুমিন ইসকা মনজর হ্যায়, জো তুমে আল্লাহ কে নবী দে রহে হ্যায় উসকো লে লো, জিসসে রোক রহে উসসে বাদ আ জাও। সিরফ ঈমান ফরায়েজ তক নহি হ্যায়, ঈমান কা তকাজা সিরফ ফরায়েজ কো পুরা কর দেনা নহি হ্যায়, বলকে সুন্নতে সুন্নতে আদত ওর সুন্নতে ইবাদত ইন দোনো কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরীকে পর পুরা করনা ইয়ে ঈমান কি আলামত হ্যায়। আগর কিসকি শাদিয়া ইসকা লিবাস ইসকে খানে ইসকি শকল ইসকি জরুরিয়াত তমাম কি তমাম সুন্নত কে মুতাবিক হ্যায় তো ইয়ে ইসকে ঈমান, ইয়ে ইসকে ঈমান কি আলামত হ্যায়, আগর নহি হ্যায় তো খুদা কি কসম ঈমান নহি হো সকতা, দিলো মে আল্লাহ কে গায়র কা তাআসুর হ্যায়, জো আল্লাহ কে দুশমনো কে তরীকো পর চলা রাহা হ্যায়। ঈমান সে ফরায়েজ তক মহদুদ নহি হ্যায়, ঈমান ফরায়েজ তক মহদুদ নহি হ্যায়, বলকে ঈমান কে বুজুদ কা তকাজা ইয়ে হ্যায়, ঈমান কে বুজুদ কা তকাজা ইয়ে হ্যায় কি ইয়ে সচ সে লেকর পেট তক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নতো সে এসা ফলা হুয়া হো কি মুমিন আগর মুমিন কো দেখে, দেখ তো মুমিন তো নহি আগর গায়র কিসি মুমিন কো দেখে তো উসকো ভি আল্লাহ ইয়াদ আ জায়ে, আল্লাহ উসকো ভি ইয়াদ আয়ে। ইসলিয়ে মেরে মোহতারম দোস্তো আজিজো মেনে আর্জ কিয়া কি ঈমান সে ফরায়েজ তক নহি হ্যায়, বলকে জিন্দগি কে তমাম শোবো মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরীকো কা পাবন্দ হোকর চলনা ये ईमान की अलामत है। ईमान की अलामत सबसे पहले ईमान की अलामत तक्वा है और सारी नेक अमलात तक्वे पर है। ईमान ईमान की अलामत तक्वा है, तक्वा کہ تقویٰ کسے کہتے ہیں؟ زندگی کے ہر شعبے میں اللہ سے اس طرح ڈرتے ہوئے چلے جو ڈر اس کو غیروں کے طریقوں سے بچا کر نکال دے, اس کو تقویٰ کہتے ہیں, اس کو تقویٰ کہتے ہیں. زندگی کے تمام شعبوں میں, زندگی کے تمام شعبوں میں اللہ رب العزت کے حکموں کا پابند ہو کر چلنا, یہ تقوی کا تقاضا ہے. تقوی تو کسی خیال کا نام نہیں ہے. تقوی کہتے ہیں اللہ سے تنہائی میں ڈرنا, یہ ایمان کی علامت ہے. اس لیے اللہ نے فرمایا ہے کلمہ لا الہ الا اللہ کو قرآن میں کہ یہ تقوی کا کلمہ ہے, اور مومن اس کا مومن زیادہ اہل ہے اور زیادہ حقدار ہے. الزمہم کلمۃ التقوی وکانوا حق بہا واہلہا, کہ ایمان والے کلمہ لا الہ الا اللہ کے زیادہ اہل ہیں اور زیادہ حقدار ہیں, کیونکہ تقوی کا کلمہ ہے. تقوی کا مطلب یہ نہیں ہے کہ یہ نماز پڑھ لے, روزہ رکھ لے, حج کر لے, زکات دے دے, اتنی سی بات نہیں ہے میرے دوستو عزیزوں. تقوی طہارت کو کہتے ہیں. سب سے پہلے تقوی لاؤ معاملات میں, سب سے پہلے تقوی لاؤ معاملات میں, اس لیے کہ ساری عبادات کو, سارے معاشرے کو, سارے اخلاق کو جو بگاڑا ہوا ہے وہ خدا کی پسند صرف اور صرف معاملات میں بگاڑا ہوا ہے. لوگ ابھی اس کوشش میں ہیں کہ اخلاق اچھے ہو جائیں, عبادات اچھی ہو جائیں. نہیں, جب تک معاملات درست نہیں ہوں گے کوئی کل سیدھی نہیں ہوگی. سارے معاشرے کا درست ہونا, سارے اخلاق کا درست ہونا, یہاں تک کہ فرائض کا قائم ہونا, فرائض کا قائم ہونا اور دعاؤں کا قبول ہونا, یہ سب کا سب, سب کا سب خدا کی قدم معاملات پر موقوف ہے. جب تک کمائی کے نقشے حکم پر نہیں آئیں گے اس وقت تک دین کے کسی شعبے کا عمل حکم پر نہیں آئے گا, کسی شعبے کا عمل حکم پر نہیں آئے گا جب تک معاملات حکم پر نہیں آئیں گے. کیوں؟ اس لیے کہ انسانی عمل کی مشین ہے. اگر اس کو ایندھن حرام ملے گا, سود کا, جھوٹ کا, غبن کا, دھوکہ دہی کا, اگر اس کو ایندھن حرام ملے گا اس مشین سے, وہ سارے اعمال ظاہر ہوں گے جو اعمال اللہ اللہ کے رسول کے یہاں حرام کہلاتے ہیں. اس کی آنکھ نامحرم سے ہٹے گی نہیں, اس کی آنکھ کی باریک رگوں میں وہ حرام خود دوڑ رہا ہے, اس کے بے حیات کی طرف ہونے سے رکیں گے نہیں, اس کے اعضاء اس کے خلاف ہو جائیں گے, اس کے اعضاء اس کے خلاف ہو جائیں گے, نہ چاہتے ہوئے بھی اس کے اعضاء حرام کر بیٹھیں گے. کیوں؟ اس لیے کہ اندر خون حرام دوڑ رہا ہے. میرے دوستو عزیزوں, یہ سب سے پہلے طے کرنا پڑے گا کہ اپنے معاملات کو حکم پر لاؤ. اس لیے کہ انسان امن کی مشین ہے, اس کو ایندھن حلال چاہیے. سب سے پہلے آپ جہاز کا تیل گاڑی میں ڈال دیں, گاڑی کا تیل جہاز میں ڈال دیں, نہ گاڑی چلے گی نہ جہاز چلے گا. وہ تو سی بات ہے, مثال کے طور پر ہر مشین کا ایندھن ہے, اس کو وہی ایندھن چاہیے. یہاں سود کے کاروبار سے نماز اللہ کا دھیان پیدا کرنا, سود کے کاروبار سے دعاؤں کی قبولیت کا یقین رکھنا, سود کے کاروبار سے معاشرے کا درست ہو جانا بالکل محال ہے, بالکل ناممکن ہے. اس لیے میرے دوست بزرگ عزیزو, سب سے پہلے معاملات کو حکم پر لاؤ. کیوں؟ اس لیے کہ طہارت عبادت سے پہلے ہے, طہارت عبادت سے پہلے ہے. معاملات کہ معاملات اخلاق اور معاشرے اور عبادات سے پہلے درست کرنے پڑیں گے. کیوں؟ اس لیے کہ میں نے عرض کیا کہ طہارت عبادت سے پہلے ہے. طہارت اس کو نہیں کہتے, طہارت صرف اس کو نہیں کہتے کہ آپ نے غسل کر لیا, آپ نے وضو کر لیا. نہیں, طہارت کیا ہے؟ علماء نے لکھا ہے کہ مسلمان کے بدن کے خون کا حرام غذا سے پاک ہونا, یہ بھی غسل اور وضو کی طرح ظاہری طہارت ہے. یہ بھی غسل وضو کی طرح ظاہری طہارت ہے. باطنی طہارت وہ ہے اخلاص, وہ ہے احسان کہ جس میں اللہ کو دیکھتے ہوئے عبادت کرے, وہ ہے باطنی طہارت. ظاہری طہارت میں یہ بھی داخل ہے کہ غسل کرے یا وضو کرے اور اپنے بدن کے خون کو حرام کمائی سے پاک رکھے. میرے بزرگ دوست عزیزوں, کسی گناہ کے کرنے پر اللہ رب العزت نے یہ نہیں فرمایا کہ یہ اللہ سے جنگ کرنے والا ہے, سوائے اس شخص کے جو سودی کاروبار کرے. اس کے بارے میں فرمایا ہے کہ سودی کاروبار کرنے والے اللہ سے اعلان جنگ کیے ہوئے ہیں. کسی قبیلہ پر نہیں فرمایا پورے قرآن میں کہ اس قبیلہ کا کرنے والا اللہ سے اعلان جنگ کر رہا ہے. سودی کاروبار کرنے والے بارے فرمایا کہ اللہ سے جنگ کر رہا ہے, اس لیے کہ ایک لقمہ حرام کمائی کا, ایک لقمہ حرام کمائی کا اپنی سگی ماں کے ساتھ 70 مرتبہ زنا کرنے سے زیادہ برا ہے. ایک لقمہ سود کی کمائی کا اپنی حقیقی ماں کے ساتھ 70 مرتبہ زنا کرنے سے زیادہ برا ہے. ہمیں اندازہ نہیں ہے کہ ہم نے اپنے عمل کی مشین کو جو عبادت کے لیے پیدا کی گئی تھی ہم نے اس کو کیسا بگاڑا ہے, کیسے بگاڑا ہے. سب سے پہلے معاملات کو حکم پر لاؤ. یہاں تو میٹنگیں ہو رہی ہیں, معاشرہ درست ہونے کے لیے میٹنگیں ہو رہی ہیں, قوانین نافذ ہو رہے ہیں. نہیں خدا کی قسم, معاشرہ درست نہیں ہو سکتا جب تک غذا حلال نہ ہو. معاشرہ درست نہیں ہو سکتا, کوئی قانون نہیں ہے جو معاشرے کو درست کر دے. وہاں تھے ایمان والے کہ ایک لقمہ شہادت کی آمدنی کا ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ نے بھوک کی شدت میں کھا دیا. اور پوچھا کہاں سے لائے ہو, کسی مومن کا میدا ہے سوال کرے گا؟ ایسے تو ہے نہیں کہ جو ڈالتا وہ ہضم ہو جائے. سوال کیا کہاں سے لائے ہو, کہ یہ کہانت کی آمدنی میں سے آپ کے لیے کھانا لایا ہوں. اور اگر رضی اللہ عنہ نے قے کی اور قے نہیں ہوئی تو پانی پی پی کے قے کی, وہ قے کے ساتھ لقمہ باہر نکلا. لوگوں نے کہا امید ایک لقمے کے لیے اتنی کوشش, فرمایا اگر ادھر جان لے کر بھی نکلتا تو اس سے نکالتا, یہ تو ممکن نہیں ہے کہ مومن کو حرام ہضم ہو جائے, یہ نہیں ہو سکتا. میں اور آپ اپنے ایمان کا اندازہ اس سے کر لیں کہ ہمیں حرام ہضم ہو جاتا ہے, اس کا مطلب یہ کہ ایمان نہیں ہے, ورنہ ایمان حرام کو قبول نہیں کرے گا. میرے محترم دوستو عزیزوں, میں یہ سمجھانا چاہتا ہوں کہ سب سے پہلے معاملات کو حکم پر لاؤ تو عبادات قائم ہوگی, معاشرہ قائم ہوگا, اخلاق بلند ہوں گے. ان سب کا درست ہونا سب سے پہلے معاملات پر موقوف ہے کہ اللہ رب العزت نے کسی گناہ کے کرنے والے کو اپنے سے اعلان جنگ کرنے والا نہیں فرمایا سوائے سود کھانے والے کے. یہ فرمایا کہ یہ اللہ کے ساتھ اعلان جنگ کر رہا ہے, یہ اللہ کے ساتھ اعلان جنگ کر رہا ہے. میرے محترم دوست بزرگوں, بڑے بڑے جو بھائی ایمان جو سیکھب ایمان کے ایمانের علامتের ذرا শিখতে হবে. তো যখন ইমানের আলামত কি আমরা বুঝব এবং এটা আলোচনা করব তো আমাদের ভিতরে ইমান পয়দা হবে, এবং এই ইমানের আলামতের আলোচনা দ্বারাই ইমানের মধ্যে শক্তি পয়দা হবে. যেমন নাকি ইমানের আলামতের মধ্যে থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইমানের আলামত কি. তো কোরআন ও হাদিসের মধ্যে ইমানের আলামত বলা আছে, ওই সমস্ত জিনিসগুলো আলোচনা করব, ওই সমস্ত জিনিসগুলো দিলের মধ্যে আসবে তো ইমান শক্তিশালী হবে, ইমান আসবে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছে ইমান কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি নেক আমল তোমাকে আনন্দিত করে, আনন্দ দেয়, কোন নেক আমল তোমার দ্বারা হয়েছে সেটাতে তুমি আনন্দ অনুভব করতেছ, আর কোন গুনাহ হয়ে গেলে যদি তোমার অন্তরে ব্যথা আর চিন্তা পয়দা হয়, তুমি ব্যথিত হও, তুমি চিন্তাযুক্ত হয়ে পড়ো, গুনাহ তোমাকে চিন্তাযুক্ত করে আর তোমার নেক আমল করতে পারে না এটা তোমাকে আনন্দিত করে, তাইলে তুমি মুমিন, মানে তোমার ইমান, তোমার ভিতরে ইমান আছে. যখন তুমি কোন নেক আমল করছো তো তোমার কাছে আনন্দ লাগছে, খুশি লাগছে, তো বোঝা গেল তোমার ভিতরে ইমান আছে. কোন গুনাহের কাজ হয়ে গেছে তো তোমার দিল ব্যথিত হইতেছে, তুমি চিন্তাযুক্ত হইতেছ, তো এরা যারা বুঝে গেল যে তুমি তোমার ভিতরে ইমান আছে, ইমানের আলামতের দ্বারা ইমানকে শিক্ষা করা, ইমানের আলোচনা কোরআন ও হাদিসের মধ্যে আছে যে ওই সমস্ত জিনিসের দ্বারা বোঝা যায় যে ইমান ভিতরে আছে, ওই সমস্ত জিনিসকে নিজের মধ্যে আনা, সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন, আল্লাহ তাআলার হুকুমকে, প্রত্যেক হুকুমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো পুরা করা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবে একটা লিবাস পোশাক পরিধান করে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খেয়াল করে, যে পোশাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো পরব, খানা খায় ঘুমায় এবং সে দুনিয়ার জরুরতকে পুরা করে, প্রয়োজনকে মিটায়, অথবা জীবনের যে কোনো ক্ষেত্রে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সে ওই কাজকে করে, তাইলে বোঝা গেল যে তার ভিতরে ইমান আছে। মেরে মহতরম দোস্ত উনি বলেন যে সুন্নত নাই তো সুন্নত নাই ইমান কি করে থাকে? আমরা তো মনে করতেছি যে আমি নামাজ পড়ি, আমি ফরজ কাম আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া জীবনযাপন করি, তারপরেও আমি মনে করতেছি যে আমার ভিতরে ইমান আছে। উনি বলেন শুধু ফরায়েজের দ্বারা, ফরজ কাম আদায় করার দ্বারা ইমানের পরিচয় পাওয়া যাবে না। আর ইমানের পরিচয় তো তখন হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত আমাদের জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে পাওয়া যাবে, তো তখনই কথা বলা যাবে যে ইমান আছে ভিতরে। সুন্নত নাই ইমান নাই, তো কাজেই সুন্নতকে এত হালকা করে দেখার জিনিস নয় যে সুন্নত বলে আমি ওটাকে পালন করলাম না, না, সুন্নতি তো ইমান, ইমানের পরিচয়ই হল সুন্নত। একজন লোক তার জীবনের মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে পোশাক আদিতে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তরিকার পাবন হয়ে চলে, এটাই তার ইমানের পরিচয়। জীবনের ক্ষেত্রে সব ক্ষেত্রে তার ইমানের পরিচয় এটাই যে সে সুন্নতের পাবন হয়েছে, সুন্নতের খেলাফ জীবনযাপন করে, সুন্নতের বিপরীত জীবনযাপন করে। উনি বললেন যে আমি আগেই বলছি বিজাতির মহব্বত যখন অন্তরে পয়দা হবে, বিজাতির মহব্বত অন্তরে পয়দা হবে, সেই বিজাতির মহব্বত আমাকে ইমান থেকে হটাই দিবে, দিন থেকে হটাই দিবে, দিনের মধ্যে কমজোরি এসে যাবে, এবং বিজাতির ভয় ভীতি যখন দিনের মধ্যে সৃষ্টি হবে তো তখন এই দিন কমজোর হয়ে যাবে, ইমান বের হয়ে যাবে, ইমান কমজোর এবং দুর্বল হয়ে যাবে। আজ আমাদের জীবনের ক্ষেত্রগুলিতে বিজাতির তরিকাকে আমরা পছন্দ করতেছি এবং ওইটাকে নিয়ে আমরা জীবনযাপন করতেছি, তারপরে আমি নামাজও পড়ি, তারপরে আমি হজও করি, যাকাতও দেই, রোজাও রাখি, আমি মনে করতেছি যে আমি তো ফরজ কামগুলি করতেছি। আসলে তো আমি বিজাতিকে মহব্বত করতেছি, বিজাতির তরিকাকে পছন্দ করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকাকে যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে পছন্দ না করবে এবং সে বিজাতির তরিকাকে, তরিকার মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকাকে তার জীবনে স্থান দেওয়ার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকা মতো তার জীবনের সব কাজ করার যতক্ষণ পর্যন্ত তার ভিতরে না আসছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে তো ইমানই আসতে পারে না। ইমান তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত দুইটার সঙ্গে জড়িত আছে। কেউ বলে আল্লাহকে মানি রসুলকে মানি না, তাহলে তো সে ইমানদার হবে না কখনোই। رسول اللہ صلی اللہ علیہ وسلم سنت অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ইসলামের মহব্বত, এই মহব্বতের কারণেই তো একটা লোক সুন্নতের পাবন হবে এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করবে। যদি সে রসুল্লাহ ইসলামের সুন্নতের পরিবর্তে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে ছাড়া আর কারো মহব্বত তার অন্তরের মধ্যে থাকে তো সে তার তরিকা মতো চলবে। রসুল্লাহ ইসলামের মহব্বত নাই মেরে মহতরম দোস্তা প্রভুকে, এই জন্য বলে যে আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর মহব্বত, এটা এটার পরিচয় কি হবে? এটার পরিচয় তো এটাই যে সে তার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার হুকুম দেখে এবং নবীর তরিকাকে দেখে, নবীর তরিকা মোতাবেক সে তার জীবনের সব কাজকে আঞ্জাম দেয়। এজন্য সুন্নত এটা জীবনে আসতেই পারে, সুন্নত ছাড়া ইমানের কল্পনাই করা যায় না। যে মানুষের জীবনে সুন্নত নাই এবং সে সুন্নতকে বর্জন করে রাখছে তো সে তার মধ্যে ইমান কি করে থাকে? এর জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইমান প্রত্যেকটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত জারি হওয়া এটা আমার ইমানের পরিচয় বহন করে, ইমানের পরিচয় বহন করে। এই জিনিসটা বুঝতে হবে যে শুধু ফরজ কাম করে ফেলে আমি নিজেকে ইমানদার মনে করতেছি না, আমাকে তো রসুল্লাহ ইসলামের সুন্নতের উপর আমল করতে হবে এবং সুন্নতকেও নিতে হবে। যখন আমার জীবনে সুন্নত আসবে তখন আমার ইমান পরিপূর্ণ হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের এক পরিচয় সুন্নত, যে আমার জীবনে কতখানি সুন্নত স্থান পাইল, আমার লেবাস পোশাকে, আমার খাওয়া দাওয়াতে, আমার শোয়াতে, আমার ঘরানা জীবনে, আমার আখলাক চরিত্রের মধ্যে, সব জিনিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা এবং সুন্নত কতখানি স্থান পাইল এটা হবে আমার ইমানের পরিচয়, ইমানের আলামত। আলামত মানে হল যে যেটা দেখে মানুষ পরিচয় লাভ করে, মানুষ একটা জিনিসকে চিনে, আলামত দেখে চিনতে পারে, চেহারার আলামত দেখে চিনতে পারছে, শরীরের মধ্যে কোন আলামত দেখে আর মানুষটাকে চিনতে পারছে, যদিও তার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা দেখে আর চিনা যায় না, কিন্তু শরীরের একটা আলামত দেখেছে তাকে চিনতে পারছে। তো আলামত বলে হলে এই জিনিসটাকে যেটার দ্বারা চিনা যায়, পরিচয় লাভ হয়। ইমানের আলামতের দ্বারা, ইমানের আলামতের দ্বারা ইমানের পরিচয় মিলবে। ইমান আলামত এক তো বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, যে নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর গুনাহের কাজ তোমাকে ব্যথিত আর চিন্তাযুক্ত করে তাহলে তুমি মুমিন। তো কাজে তোমার ইমানের আলামত এটা, তুমি এটা দেখো, যদি এটা পাওয়া যায় তাহলে তুমি তোমার ভিতরে ইমান আছে। মনে বলতেছে এমনি ভাবে ইমানের পরিচয়, ইমানের আলামত হল সুন্নত জিন্দিগিতে আসা, রসুল্লাহ ইসলামের সুন্নত মোতাবেক জীবনযাপন করে। শুধু ফরজকেই যথেষ্ট মনে করলে চলবে না যে আমি তো ফরজ কাম আদায় করি না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যতক্ষণ পর্যন্ত জিন্দিগিতে না আসে ততক্ষণ পর্যন্ত ইমানের পরিচয়, ইমানের আলামত তার মধ্যে পাওয়া যাচ্ছে না। ইমানের আলামত তখনই পাওয়া যাবে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তার জীবনের মধ্যে আসে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সুন্নত ইমানের আলামত, তাকওয়া ইমানের আলামত। যে মানুষের জীবনে তাকওয়া আছে, তাকওয়া মানে হল এই যে সে তার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পুরা করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার ব্যাপারে। তো এটা হলো তাকওয়া। বরং উনি বলেন যে তাকওয়া তো তাহারাতকে বলে, পবিত্রতা হাসিল করা। তাকওয়া একটা এমন ইমানের মৌলিক জিনিস, বলে এটা না থাকলে তো মানুষের ইবাদতও ঠিক হয় না আর মানুষের আচার ব্যবহারও ইমান মোতাবেক হয় না আর মানুষের আখলাকও তার ইমান মোতাবেক হয়। তাকওয়া এরকম একটা মৌলিক জিনিস ইমানের, এই তাকওয়াকে সর্বপ্রথম যেটা আনতে হবে যেখানে, সেটা হল আমার কামাই রোজগার লেনদেনের মধ্যে আমার এই তাকওয়াকে সর্বপ্রথম আনতে হবে। যদি আমার কামাই রোজগারের মধ্যে, কামাই উপার্জনের মধ্যে যদি তাকওয়া আসে, তো আমার এখানে মুআশারাত ঠিক হয়ে যাবে, দিন মোতাবেক হবে, সুন্নত মোতাবেক হবে, আমার আখলাক নবীর তরিকা মতো, নবীর আখলাকের মতো হবে, আমার ইবাদত বন্দেগী দুরুস্ত হবে। সব জিনিস নির্ভর করতেছে যে তাকওয়া দিনের মধ্যে আস। এই তাকওয়া ইমানেরই একটা জিনিস। তাকওয়ার মানে হল তাহারাত, পবিত্রতা। এই পবিত্রতা সর্বপ্রথম আমার কামাইয়ের মধ্যে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার কামাই পবিত্র না হইছে, ততক্ষণ পর্যন্ত আমার এবাদত ঠিক হয় নাই, আমার এবাদতেও কোনো যে আমার এই এবাদতেও গ্রহণযোগ্য হয়নি আল্লাহ তাআলার কাছে। আর যতক্ষণ পর্যন্ত আমার কামাই ঠিক না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার মুআশারাত, বসবাস, সামাজিক জীবন এবং মানুষের সঙ্গে আচার ব্যবহার, আমার চোখের ব্যবহার, কানের ব্যবহার, মুখের ব্যবহার, হাত পায়ের ব্যবহার, বলে কোনোটাই ঠিক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার কামাইয়ের মধ্যে তাকওয়া না আসছে, পবিত্রতা না আসছে। কারণ মেরে মহতরম দোস্ত বুঝব, আমি নামাজ পড়ব, তো এই নামাজের জন্য আমি উযু করি, এটা যেরকম একটা জাহিরি পবিত্রতা, গোসল করি, তো উযু গোসল যেরকম একটা জাহিরি পবিত্রতা, ঠিক এমনি ভাবে নামাজের জাহিরি পবিত্রতা হাসিল করার আরেকটা বিষয় আছে, সেটা হল আমার রগরেশাতে যে রক্ত চলাচল করতেছে, এই রক্ত হারাম খাদ্য থেকে পবিত্র থাকে, এই রক্তটাও হারাম খাদ্য থেকে পবিত্র হয়, এটাও জাহিরি বাহ্যিক পবিত্রতার মধ্যেই সামিল করেন ওলামায়ে কেরাম। অযু করা যেমন বাহ্যিক পবিত্রতা হাসিল করা, গোসল করা পবিত্র বাহ্যিক পবিত্রতা হাসিল করা, এমনি ভাবে আমার কামাইয়ের মধ্যে আমার কামাইয়ের হার লোকমা, মেরে মহতরম দোস্ত বুঝব, যেটা আমার পেটের মধ্যে ঢুকলো, মোমেন কখনো এরকম হবে না যা ভাবে তাই তার পেটের ঝোলাতে ঢুকে ফেললো। আরে মোমেনের পেটের ঝোলা পাকস্থলী সব খারাপ, সব খাদ্যকে গ্রহণ করে, পাক পবিত্র খাদ্যকে গ্রহণ করে। তো পাক পবিত্র খাদ্য কোথেকে আসবে? যদি আমার কামাই পবিত্র হয় তাহলে তো পাক খাদ্য আমার ভিতরে আসবে, যদি আমার কামাই যদি অপবিত্র হয়। আজ মেরে মহতরম দোস্ত বুঝব, সুদ বলেন, ঘুষ বলেন, আর যত রকমের যে অন্যায় পথে মানুষের উপার্জনের কামাই বলেন, এই সমস্ত কামাই থেকে যখন কেউ খাদ্য গ্রহণ করে, ওই খাদ্য থেকে যে রক্ত তৈরি হয় শরীরে, ওই রক্ত তো নাপাক খাদ্য দ্বারা তৈরি রক্ত তার শরীরে চলাচল করতে, তো সে বাহ্যিকভাবে যতই উযু গোসল করুক, যতই ধোয়া মোছা করুক না কেন, তো সে তো পবিত্রতা হাসিল করতে পারে না, সে পবিত্র হইতেই পারে না। তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, উনি বলেন যে যেমন মনে করেন সুদ, সুদ তো এমন এক অপবিত্র কামাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত সুদের কামাই বলাকে কোন কামাই বলার সম্পর্কে এরকম বলেন নাই, আল্লাহ সুদের কামাই বলার সম্পর্কে এ কথা আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, সুদের কামাই বলাকে সুদ কামানে বলা যে তার সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করতেছে, আল্লাহ যুদ্ধ ঘোষণা করতেছে। আরে দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ারে মানুষ, কোন দেশ যুদ্ধ ঘোষণা করে নাই, স্বয়ং সৃষ্টিকর্তা জমিন আসমানে আর সমস্ত কুল মখলুকের সৃষ্টিকর্তা আল্লাহ যুদ্ধ ঘোষণা করতেছেন ওই ব্যক্তির সঙ্গে যে সুদের কামাই করতেছে। মেরে মহতরম দোস্ত বুঝব, এই সুদ কত বড় জিনিস বলে সুদের এক লোকমা রসুল্লাহ সাল্লাহামী সব করেন, সুদের এক লোকমা নিজ আপন মায়ের সঙ্গে সত্যবার জিনা করার চেয়েও বেশি জঘন্যতম, এর চেয়েও বেশি জঘন্যতম সুদের একটা লোকমা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ সব কামে রোজগারের কোন খবর নাই, ওখানে তাকমা নাই, তো আমার এবাদত এটার উপরে, এই আমার কামের ভিত্তির উপরেই তো এবাদত খাওয়া হয়েছে, আমার কামের ভিত্তির উপরেই তো আমার সমাজ চলতেছে, এই চোখ কপালের দুই চোখের ভিতরে শত শত রগরেশায় রক্ত চলাচল করতেছে, এই রক্তটা যদি পবিত্র না হয় চোখের এই দৃষ্টি কি করে পবিত্র হবে, চোখের দৃষ্টি কখনো পবিত্র হইতে পারে না যতক্ষণ পর্যন্ত এই চোখের রগরেশার মধ্যে যে রক্ত চলাচল করতেছে এই রক্ত চলাচল পাক না হবে, পবিত্র না হবে, সে হারাম খাদ্য দ্বারা শরীরের ভিতরে হারাম খাদ্য দ্বারা অপবিত্র রক্ত সৃষ্টি করছে, এই রক্ত তার কানে চলতেছে, এই রক্ত তার চোখে চলতেছে, আর সেই চোখ দিয়ে কি করে সে গুণা থেকে বাঁচবে, খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করবে, খারাপ জায়গায় সে চোখ দেখবে না, এই চোখ নিচু হয়ে যাবে, যেখানে আল্লাহর রসুল নিষেধ করতেন সেখান থেকে বিরত হবে, এই চোখ কি করে অবনত হবে, কি করে চোখ ভালো জায়গায় পড়বে, খারাপ জায়গা থেকে চোখ ফিরবে, চোখের ভিতরে চলাচলকারী রক্তই তো অপবিত্র, অপবিত্র রক্তে যে চোখ চলতেছে সে চোখ পবিত্র জায়গায় কি করে পড়ে, কত অপবিত্র জায়গায় ভালো লাগবে তার কাছে, এই জন্য কোন গুনা গুনা থেকে বাঁচতে পারবে না, অনিচ্ছা সত্ত্বেও সে গুনায় লিপ্ত হবে এবং সে গুনা করতেই মজা লাগবে তার কাছে, যতক্ষণ পর্যন্ত অন্যায় করতেই তার কাছে ভালো লাগবে, খারাপ কাজ করতেই তার কাছে ভালো লাগবে, যতক্ষণ তার খাদ্য হালাল না হয়েছে পবিত্র না হয়েছে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক লোকমা খানা পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ভুগাইছিলেন, মাত্র সঙ্গে সঙ্গে খেয়াল হয়েছে আমার গোলাম যে আমার জন্য এই কামাই করে উপার্জন করে আনলো, কিভাবে উপার্জন করে আসছে, তাকিক করা দরকার, জানা দরকার, কোন হারাম উপায় আসছে কিনা, অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় গোলাম যে খানা নিয়ে আসছিল সেটা থেকে একটা লোকমা ঢুকাইছেন, সঙ্গে সঙ্গে এই কথা স্মরণ হয়েছে, গোলামকে জিজ্ঞাসা করছে কিভাবে উপার্জন করে আনত, তো সে যে তরিকা বলছে সে তরিকা হারাম তরিকা, তো তিনি ওই এক লোকমাকে বাইর করার জন্য চেষ্টা করতে লাগলেন, পেটের ভিতর থেকে ওই লোকমাকে বাইর করার জন্য চেষ্টা করলেন, পানি খেয়ে খেয়ে পানি ঢুকে পেটের মধ্যে বমি করে করে ওই লোকমা বাহির করেই ছাড়লেন, একজনে বলল আমিরুল মুমিনিন এত কষ্ট করতেছেন একটা লোকমার জন্য, একটা লোকমা পেটে গেছে এটাকে বাইর করার জন্য এত কষ্ট করলেন, উনি বলে যে হ্যাঁ যদি এই লোকমা বাহির করতে আমাকে জীবনও দিতে হইত তবু আমি এই লোকমা বাহির করেই ছাড়তাম, উনি বলেন যে মহানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলছেন যে লোকমা লোকমা হল সমুদ্র, আর এই লোকমা দ্বারা সৃষ্ট মানুষের খেয়াল ধ্যান ধারণা মস্তিষ্কের মধ্যে এগুলি হল মুক্তার মতো, তো যেমন খাদ্য হবে যেমন সমুদ্র হবে তেমনই তো মুক্তা প্রেয়ার হবে, যদি ভালো সমুদ্র স্বচ্ছ পানি হয় তো তার মধ্যে মুক্তাও ওইরকমই তৈরি হবে, আর যদি ময়লা পানিতে মুক্তা তৈরি হয় তো ওই মুক্তাও ওইরকমই হবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে মানুষের যে একটা লোকমা খায় মানুষ মানুষের ভিতরে, এটা মানুষের ইন্ধন, মানুষ কাম করে কাজ করে, মানুষ একটা মেশিনের মতো, তার হাত চলে তার পাও চলে, তার সর্বাঙ্গ দিয়ে সে কাজ করে দুনিয়াতে, অনেক কিছু ঘটায় ফেলে, অনেক কাজ সে করে, তো সে একটা মেশিনের মতো, যেমন একটা মেশিন চলে তো ওই মেশিনের মধ্যে ইন্ধন দিতে হয়, কোনোদের পেট্রোল দিতে হয়, কোনোটাকে ডিজেল দিতে হয়। একটা ডিজেলের গাড়ি তার মধ্যে যদি পেট্রোল ঢুকে দেয়, আর একটা পেট্রোলের গাড়ি তার মধ্যে যদি ডিজেল ঢুকে দেয়, গাড়ি চলবে না। একটা এরোপ্লেনের যে ইন্ধন লাগে, এটা যদি একটা গাড়ির মধ্যে দিয়ে দেয়, একটা গাড়ি চলে যে ইন্ধনে, সেই ইন্ধন যদি একটা প্লেনের মধ্যে দিয়ে দেয়, তো কোনোটাই চলবে না, ইন্ধন ঠিক হইতে হবে। তো এই মানুষ নামী যে মেশিনটা, এই মেশিনটাও ঠিক চলার জন্য তার ইন্ধনটা ঠিক হইতে হবে। তার ইন্ধনটা কি? তার খাদ্য। সে খায়া শক্তি অর্জন করে। আর খাদ্যটা কোথেকে আসে? তার উপার্জন থেকে আসে, তার কামাই থেকে আসে। যদি ওই কামাইয়ের মধ্যে সে পবিত্রতা, পবিত্র রাষ্ট্র অবলম্বন না করে, তার কামাই তো সে পবিত্র না করে, অপবিত্র কামাই করে, তো সে যে লোকমা ভিতরে ঢুকাইল, ইন্ধন ঢুকাইল ভিতরে, তো এই ইন্ধনে, অপবিত্র ইন্ধনে এই গাড়ি সমাজে কোনোদিন শান্তি বয়ে আনতে পারবে না, এই মেশিন সমাজে শান্তি কখনোই আনতে পারবে না। আর সমাজকে ঠিক করার জন্য কত রকম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতেছে, আর সমাজকে সুন্দর করার জন্য, আর সমাজের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, অশান্তি না হয়, এগুলির জন্য কত রকম চেষ্টা সারা দুনিয়া ভরা মানুষে করতেছে। মেরে মহাতম দোস্তার বুঝব, কখনো কোন তরিকায় এই সমাজের মধ্যে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত এই মানুষরূপী মেশিন বলে তার ভিতরে পবিত্রতা না আসবে। যখন তার ভিতরে তার রক্ত পবিত্র হবে, তো এই রক্তের বলে সে তার মহাসারাতের মধ্যে ঠিক চলবে, তার চোখ ঠিক চলবে, তার কান ঠিক চলবে, তার মুখ ঠিক চলবে, তার হাত পা ঠিক চলবে। যখন তার এই পবিত্র রক্তে সমস্ত শরীরটা ঠিকভাবে চলতেছে, তো সমাজে আপনা আপনি শান্তি আসবে। আর যখন এটার মধ্যে অপবিত্রখানা ঢুকেছে, তার চোখের দেখা ঠিক নেই, আর কত মানুষের, কত মা বোনের ইজ্জত লুটতেছে এই চোখ দিয়া, শান্তি কি করে আশা করে? এই চোখ কি করে ঠিক হবে? ওই হারাম খাদ্যের দ্বারা যে রক্ত তার চোখের মধ্যে চড়তেছে, কানের মধ্যে চড়তেছে, তার দিল দিমাগের মধ্যে চড়তেছে, তো সেখানে পবিত্র জিনিস কি করে আসতে পারে? যা আসবে সবই তো অপবিত্রই হবে। তার কানে শোনা অপবিত্র, অপবিত্র জিনিসকে শুনতে তার কান খুব ভালো লাগে, তার কাছে মজা লাগে, অপবিত্র কথাকে চিন্তা করতে তার দিমাগ খুব ভালো লাগে, আর অপবিত্র জিনিসকে রাজা করতে তার অন্তরের মধ্যে খুব ভালো লাগে। তার চোখ অপবিত্র জায়গার মধ্যে পড়লে সেখান থেকে সে ফিরে যেতে পারে না, ওইটাই তার মধ্যে মজা লাগে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন সমস্ত শরীরই এরকম, তো এরকম শরীর দিয়েই তো অনেকগুলা মানুষের শরীর দিয়েই তো সমাজ গঠিত হয়। ওই সমাজ পরিবার যে যার, যাদের ভিতরে এই কুখাদ্যের কারণে তাদের শরীরের রক্তগুলি অপবিত্র, তো তার গোটা শরীর অপবিত্র, ওই পরিবারে শান্তি কি করে আশা করা যায়? এবং ওই সমাজে কি করে শান্তি আশা করা যায়? এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই, কামাই রোজগারকে এটাকে পবিত্র করতে হবে সর্বপ্রথম, কারণ এটার উপরেই বুনিয়াদ হবে আমার বন্দিগি, আমার নামাজ, আমার হজ, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার যাকাত, এবাদতের যত লাইন আছে এই সমস্ত এবাদত গুলা তো মেরে মহতরম দোস্ত ঠিক হবে তখনই যখন আমার ভিতরের খাদ্য ঠিক হবে, আমার কামাই ঠিক হবে, মামলা ঠিক হবে, আমার উপার্জন ঠিক হবে, সেখানে তাকওয়া আসবে, মহাসারাত ঠিক হবে। যদি ওই খাদ্য ঠিক হয়ে যায়, ওই মানুষটা ঠিক হয়ে যাবে। সাহাবাদের জমানায় এই ধরনের মানুষ ঠিক হয়ে গেছে, কিছুই লাগে নাই, তাদের খাদ্য ঠিক হয়ে গেছে, মানুষ ঠিক হয়ে গেছে, সমাজের শান্তি, সমাজের নিরাপত্তা, সমাজে কোনো অসুবিধা নাই, সব রকম শান্তি বিরাজমান, সবাই আবরু ইজ্জত নিরাপদ, সবার জান মাল নিরাপদ, কিছুই করা লাগতেছে না। তো যখন মানুষের ভিতরে তার কামাইয়ের মধ্যে তাকওয়া আসে, ওইটাকে সে পবিত্র করে, তো ওইটার উপরে মহাসারাত কায়েম হয়, সমাজ কায়েম হয়, পরিবার কায়েম হয়, মানুষের সঙ্গে মানুষের আচার ব্যবহার এইটার রূপেই কায়েম হইতেছে। এমনি ভাবে তার আখলাক সুন্দর হবে যে তার চারিত্রিক গুণাবলী তার মধ্যে সৃষ্টি হবে, এটাও তো ওই কামাইয়ের উপরেই আসবে। তো হেফাজত বন্দিগী বলেন, তার মহাশরাত বলেন, তার আখলাক বলেন, এই সবটা নির্ভর করতেছে তার কামাই রোজগার মামলাত, এটার মধ্যে যখন তাকওয়া আসবে, পবিত্রতা আসবে। যদি তার কামাই রোজগারে তাকওয়া আসছে তো বুঝে যাবে যে এটা তার ইমানের আলামত, ইমানের আলামত হিসেবে তার মামলাতের মধ্যে তাকওয়া। হম ইয়ে নেই কে এসবাব ছোড় দো, সামায়িক নকশি ছোড় দো, নেই বলকে اسباب میں اللہ کا حکم داخل کرو, اسباب کی حیثیت محض امتحان کی ہے, اسباب کی حیثیت محض امتحان کی ہے۔ اللہ رب العزت نے اس لیے شکلیں اور اسباب دیے ہیں تاکہ ہمارے اعمال کے امتحان لے۔ انا جعلنا ما علی الارض زینۃ لها لنبلوهم ایہم احسن عملا, ہم دیکھنا چاہتے ہیں کس کا عمل اچھا ہے۔ میرے محترم دوستو, اسباب ترک کرنے کو نہیں کہتے, بس دو چیزوں کا تقاضا ہے ایمان سے, ایک تو اسباب سے کوئی امید نہ رکھو اور ایک اسباب میں حکم پورا کر دو۔ اور یہ یاد رکھو کہ سبب ذریعہ نہیں ہے, اسباب کے اندر حکم ذریعہ ہے۔ کامیابی کا ذریعہ اسباب نہیں ہے بلکہ اسباب حکم, یہ کامیابی کا ذریعہ ہے۔ اپنے یقینوں کو اس پر لانے کے لیے اور اپنی زندگیوں کو بدلنے کے لیے یہ محنت ہے۔ مہاجر اس کو نہیں کہتے جو وطن چھوڑ کر چلا جائے, مہاجر اس کو کہتے ہیں جو ہر اس چیز سے رخ پھیر لے جس سے اللہ نے روکا ہے۔ یہاں تک کہ یہ اگر اپنے دین پر چلنے میں اس کے لیے باوجود کوشش کو رکاوٹ ہو تو یہ اللہ کے لیے وطن چھوڑ دے۔ میرے محترم دوست بزرگ عزیزوں, اللہ کے لیے اس کے دین کے لیے ہجرت کرنا اللہ کو اتنا پسند ہے, اتنا پسند ہے, اتنا پسند ہے۔ اللہ کے راستے میں اپنی اصلاح کی غرض سے قدم اٹھانا اللہ کو اتنا پسند ہے۔ مولانا جی صاحب فرماتے تھے رحمتہ اللہ کہ اللہ کے قرب کا دعوت الی اللہ سے بڑھ کر کوئی ذریعہ نہیں ہے۔ اور حدیث میں آتا ہے, صحیح روایت ہے کہ اللہ کے راستے کے جو حد سے بڑھ کر کوئی عمل اس کے برابر نہیں ہے۔ اللہ کے قرب کا سب سے بڑا ذریعہ اس کی وجہ ہے۔ جب کوئی شخص اپنی اصلاح کے لیے قدم اٹھاتا ہے, اللہ تعالیٰ کو یہ ادا اتنی پسند ہے, اتنی پسند ہے کہ اگر اس کے عمل کرنے کے لیے اس کی زندگی کا وقت ختم ہو رہا ہے تو وہاں فیصلہ اس پر نہیں ہوتا کہ اس نے کوئی عمل نہیں کیا, وہاں فیصلہ اس کی نیت پر ہوتا ہے۔ دیکھو غور سے سننا بات, مومن کی نیت اس کے عمل سے بہت بڑی ہے, بہت افضل ہے اور بہت بہتر ہے۔ آپ نے سنا ہوگا واقعہ, ایک شخص نے 99 قتل کیے, پھر خیال ہوا کہ مجھے نکاح کرنی چاہیے, اپنی اصلاح کی غرض سے نکلا, ایک راہب سے ملاقات ہوئی, اس سے پوچھا کہ کیا میری اصلاح ہو سکتی ہے, کیا میری مغفرت ہو سکتی ہے, میں نے اتنے گناہ کیے ہیں, میں نے اتنا قتل کیے ہیں۔ راہب نے کہا تمہاری مغفرت نہیں ہو سکتی, ایک دو قتل نہیں 99 قتل کیے ہیں, آج مغفرت نہیں ہو سکتی۔ جب وہ غور سے سننا, ہلاک وہ نہیں ہوا جو کسی گناہگار کو جو گناہ کرے, بلکہ ہلاک وہ ہوتا ہے جو کسی گناہگار کو اللہ کی رحمت سے مایوس کرے۔ راہب نے کہا آج مغفرت نہیں ہو سکتی۔ اللہ اکبر, اللہ اکبر, اللہ تعالی نے کیسے مغفرت کے وعدے کیے ہیں کہ جو شخص آسمان زمین سے لے کر آسمان تک کا خلا گناہوں سے بھر کر ڈالے اور میرے ساتھ یہ تو شریک نہ کرے, میں اس کے گناہوں کو معاف کرنے والا ہوں۔ لیکن حضرت فرماتے تھے کہ مغفرت دعوت کے بعد کا پہلا پھل ہے. مقصد تو یوں لو جسے 99 بدل کیے اس نے ایک راہب سے جا کر پوچھا, راہب نے کہا تمہاری مفرت نہیں ہو سکتی, اس نے اس کو بھی قبر کر دیا. کیوں؟ جو شخص اللہ کے کسی گناہگار بندے کو اللہ کی رحمت سے مایوس کرے وہ زندہ رہنے کے قابل نہیں ہے, اس نے اس کو بھی قبر کر دیا. دو قبر ہو گئے. ارادہ ہے اپنی اصلاح کا, لیکن اس کے لیے کہہ دیا کہ ابھی بچے کو چھوڑنا پڑے گا. ایک اور عالم کے پاس گئے, اس سے جا کر کہا کہ میں نے 100 قدر کر لیے ہیں, ہلی من توبتی, کیا میری توبہ کی تو گنجائش ہے؟ اس نے کہا ہاں, سب سے پہلی بات یہ ہے کہ اپنی بستی چھوڑ دو, اپنی بستی چھوڑ دو. میرے دوست عزیزو, اللہ رب العزت نے اس امت کو نقل و حرکت والا بنایا تھا, اس امت کا جمود اور اس کا ٹھہراؤ یہ اس امت کی خرابیوں کا کی اصل جڑ ہے اور اصل سبب ہے. جتنے امت کے حالات ہیں, جتنی بے دینی ہے, اگر نقل حرکت کے بغیر امت کی اصلاح کو سوچا گیا تو یاد رکھنا ہماری بات کہ یہ اللہ کے ضابطے کے خلاف ہوگا, یہ اللہ کے ضابطے کے خلاف ہوگا, اور یہ صحابہ اور انبیاء کے طریقے کے خلاف ہوگا. اس امت کی ذمہ داری کون سنبھالنے کی نہیں ہے, اپنے لیے نکلو, دوسروں کو بھی فائدہ ہوگا تمہارے نکلنے سے. اس شخص نے یہ کہا, اس عالم نے یہ کہا کہ ہاں آپ کی توبہ قبول ہو سکتی ہے, مگر اپنی بستی چھوڑنی پڑے گی. کہ چھوڑو بستی, نکلو اللہ کے راستے میں. اب نکلے, اللہ کی شان, ساری زندگی گزری قد غارت گری میں, گناہوں میں اور غفلت میں. اب اگر عمل کا خیال آیا, اصلاح کا ارادہ کیا, تو زندگی کا وقت ختم ہو گیا کہ وہاں پیسے اس پر نہیں ہے کہ آپ نے کتنا وقت گزارا, وہاں تو پیسے نیت پر ہے, ارادے پر ہے. یہ نکلے اس بستی کی طرف جہاں کا ارادہ کیا تھا اپنی اصلاح کے لیے. ابھی بستی سے نکلے تھے کہ موت کا فرشتہ آ گیا, وقت ختم ہو گیا. وقت ختم ہو گیا, اس بچے پہنچے بھی نہیں. عمل کرنا بعد کی بات ہے, ابھی اصلاح کی غرض سے قدم اٹھایا تھا, چلے اور موت کا فرشتہ آ گیا. اب یہاں عذاب کے فرشتے بھی آ گئے اس کی اب تک کی زندگی کو سامنے رکھ کر, اور رحمت کے فرشتے بھی آ گئے اس کی صرف نیت ارادے کو سامنے رکھ کر. اللہ اکبر, اللہ تعالیٰ نے اپنی اصلاح کے لیے اپنی راہ میں نکلنے والے کے واسطے سارے زمین کے نظام کو ہی بدل ڈالا, سارے زمین کے نظام ہی بدل دیا اللہ نے. یہ جہاں کس کے مرا, بستی قریب تھی جہاں جا رہا تھا, وہ بستی دور تھی جہاں جا رہا تھا. فیصلہ ہو رہا تھا کہ عذاب کو فرشتے لے جائیں, لیکن اللہ کی رحمت بہانے ڈھونڈتی ہے. اللہ نے زمین سے کہا تو پھیل جا, جہاں جا رہا تھا وہ زمین سے کہا تو سکڑ جا, وہ کہا فرشتے کہ نپائی کرو, نپائی ہوئی تو یہ زمین کے زیادہ قریب جہاں جا رہا تھا. رحمت کے فرشتے نے, رحمت کے فرشتے کے متعلق فیصلہ ہو گیا کہ اس کو رحمت کے فرشتے لے جائیں, کیونکہ یہ اپنی اس بستی کے طرف زیادہ قریب ہے جہاں اپنی اصلاح کے ارادے سے نکلا تھا. میرے دوستو عزیزو بزرگو, بس مجھے یاد کرنا تھا بنیادی طور پر کہ اس امت کی اصلاح, اس امت کی تربیت, اللہ کا تعلق, اس امت کی دعوت کی نسبت پر نقل و حرکت میں ہے. اس امت کی ذمہ داری کون سے ماننے کی نہیں ہے, نکلو اور نکالو. اللہ کے راستے کی نقل و حرکت یہ تزکیے کا, تربیت کا, اللہ کے ساتھ تعلق پیدا ہونے کا اصل ذریعہ ہے. کیونکہ جب تک یہ امت حرکت میں تھی, امت پاک تھی اور دوسرے کی پاکی کا ذریعہ تھی. جس طرح جاری پانی پاک رہتا ہے, پاک کرتا ہے. امت کا جمود ایسا ہے جیسا کنویں کا پانی, بیچ میں گندگی گرے تو یہ ناپاک ہو جائے اور جس اس میں داخل ہو وہ بھی ناپاک ہو جائے. جاری پانی پاک رہتا ہے, پاک کرتا ہے. اگر اس میں نجاست گرتی ہے اس کا بہاؤ اس کو پاک کر لیتا ہے. اس لیے عرض کر رہا کہ اللہ کے راستے کی نقل و حرکت یہ امت کا اصل وظیفہ ہے, یہ امت کا اصل وظیفہ ہے, یہ امت کا اصل وظیفہ ہے. جب بھی امت میں جمود آئے گا میرے دوستو عزیزو, ارتداد کا اصل سبب امت کا ٹھہراؤ ہے. یہ امت اس لیے نہیں ہے, یہ امت بحیثیت امت کے ہے. اس امت کا ایک فرد بحیثیت پوری امت کے ہے اور اس امت یہ پوری امت ذمہ دار ایک امتی کی ہے. دونوں طرح سے اللہ تعالیٰ نے قرآن میں کھول کھول کر اس امت کی ذمہ داری کو بتلایا ہے. یہ ایسا کام نہیں ہے اس میں اس کام کو بھلا کام سمجھ کے حصہ دے دیا جائے. یہ ہر مسلمان کی اپنی ذمہ داری ہے, ہر مسلمان کی اپنی ذمہ داری ہے. یہ کوئی تنظیم نہیں ہے جس میں حصہ دیا جائے. اللہ رب العزت نے یہ امت صحابہ کا آخر ہے, صحابہ اس امت کے اول ہیں. 100% صحابہ حرکت میں تھے اپنے دین کو لے کر. یہ امت 100% حرکت میں رہے اپنے دین کو لے کر. یہ ہر امتی کے ذمہ ہے, ہر امتی کے ذمہ ہے. کنتم خیر امتی, تمہاری خیر اس میں ہے کہ تم سارے ایمان والوں کو بھلائی کا حکم کرنے والے اور برائی سے روکنے والے ہو اور ساری انسانیت کی ہدایت کی دل میں تمنا رکھنے والے ہو. اسی میرے دوستو عزیزو بزرگو, اس ذمہ داری کو خود پورا کرنا ہے اور ہر ایمان والے کو ذمہ داری پر لانا ہے. محترم دوستو بزرگوں نے بولن جامع جا کے سب بولنا میرا ادیش ایسا نہ ہے جو بھائی ہمارا دنیا سبب دنیا جا کچھ اللہ تعالی سرشتی کرتے یہ سمست سب سرشتی کے ہم چھڑے دیں کہ وہ ویبسا کرے ویبسا چھڑے دیکھ چاکری کرے چاکری چھڑے دیکھ یہ ادیش نئے آسلے اللہ تعالی دنیا جا کچھ سرشتی کرتے یہ ادیش اللہ بیان کر دیتے ان جاننا ما علی الارض زینۃ لها لنبلوکم ایہم احسن عملا. আমরা এই আসবাবকে থাকতে বলি না. আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো এই দুনিয়াকে সৃষ্টি করছি এই জন্য, দুনিয়ার এই সব জিনিসকে সৃষ্টি করছি এরকম এই জন্য যাতে আমি দেখব যে কে ভালো আমল তৈরি করে. তো কাজেই এই আসবাব এগুলি আমার জীবনের আমার সমস্ত কাজ হাসিল হওয়ার জন্য নয়, বরং আমাকে এর মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো এই সমস্ত জিনিসকে ব্যবহার করার জন্য, এই সব জিনিসের মধ্যে আল্লাহর হুকুমকে জারি করার জন্য, আল্লাহর হুকুম মতো চলার জন্য. একজন দোকানদার দোকানে এসে আল্লাহ তাআলার হুকুম মতো দোকানদারি করে, একজন কৃষিজীবী মানুষ সে তার ক্ষেত খামারের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো জীবন ধারণ করে. মনে বলেন দুইটা বিষয় খেয়াল রাখতে হবে. একটা হল যে এই সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো করতে হবে, আর এই সব জিনিসের মধ্যে কোনটাকে কথা মনে করা যাবে না যে এটার দ্বারা আমার কাজ হবে, বরং ইয়াকিন আল্লাহ তাআলার জাতের উপরে রাখতে হবে. আল্লাহই করবেন এই সমস্ত জিনিস, কিছুই করতে পারে না. দোকান আমার কোনো সমস্যার সমাধান করতে পারে না, টাকা আমার কোনো সমস্যার সমাধান করতে পারে না, চাকরি আমার কোনো সমস্যার সমাধান করতে পারে না, খেত খামার আমার কোন সমস্যার সমাধান করতে পারে না. আমার সমস্যার সমাধান করতে পারে একমাত্র আল্লাহ তাআলা. এই ইয়াকিনের সঙ্গে এই সমস্ত আসবাবের মধ্যে রাখতে হবে, কাজের মধ্যে রাখতে হবে, এবং এর সাথে সাথে এই সমস্ত বিষয়গুলির মধ্যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মতো রাখতে হবে. এখানে এরকম চললে চলবে না যে আমি আমার মন মতো স্বাধীনভাবে যেমন ইচ্ছে তেমন দোকানদারি করলাম, না আমি এখানে আল্লাহ তাআলার হুকুম মতো চল. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করছেন তার থেকে আমি বিরত থাকব, এবং যা আমাকে করতে বলছেন তাই আমি করব. আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো এই সমস্ত আসবাবের মধ্যে লাগবে, এবং তার এই আসবাবের মধ্যে আল্লাহর হুকুমকে পুরা করার জন্য লাগবে, নবীর তরিকাকে পুরা করার জন্য লাগবে। এই আসবাবের সঙ্গে তার দিলের ইয়াকিন হবে না, তার দিলের ইয়াকিন বিশ্বাস এটাই হবে যে এই দোকান দিয়া, চাকরি দিয়া, ক্ষেত খামার দিয়া আমার কোনো কাজ হবে না যতক্ষণ আল্লাহ তাআলা না করে দিয়েছেন, আল্লাহই আমার কাজ করবে। মানে এই দুই জিনিসের সঙ্গে এই আসবাবের মধ্যে লাগতে হবে। উনি বলেন যে আমরা আসবাব ছুটে দিতে দিচ্ছি না, কেউ দোকানদারি করে তার এ কথা বলি না যে তুমি দোকানদারি ছেড়ে দাও, কেউ চাকরি করে তাকে এজন্য বলি না, এতে কথা বলি না যে সে আর চাকরি না করুক, কেউ ক্ষেত খামার করে তাকে এ কথা বলি না যে সে ক্ষেত খামার করা ছেড়ে দেখ, আল্লাহর উপরেই খালি ভরসা করুক, আল্লাহই সব কিছু করেন, বেশক আল্লাহই সব কিছু করেন। এই সমস্ত আসবাবের মধ্যে লাগতেও হবে, লাগবো কি উদ্দেশ্যে সেটা বুঝে নিতে হবে। লাগবো হল এই জন্য যে এইখানে আল্লাহ তাআলার হুকুমকে জারি করব, এবং এই ইয়াকিনের সঙ্গে লাগবো যে আমার হাজত, আমার জরুরত, আমার প্রয়োজন, আমার সমস্যা এই সব কিছুর সমাধানকারী একমাত্র আল্লাহ, না দোকান, না ক্ষেত, না চাকরি। আল্লাহ তাআলাও বলেন যে আমি দুনিয়ার সব কিছুকে, উপায় উপকরণকে কেন সৃষ্টি করলাম, মানে আমি জন্য সৃষ্টি করছি যে আমি দেখতে যাই যে কে এই সব উপায় উপকরণের মধ্যে নিজের আমলকে সুন্দর থেকে সুন্দর তৈয়ার করে, অর্থাৎ এই সব বিষয়ের মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে দেখায় না, উত্তম থেকে উত্তম ভাবে সে আল্লাহ তাআলার হুকুমকে দোকানে পুরা করতেছে, ক্ষেত খামারে পুরা করতেছে, সে তার চাকরির মধ্যে আল্লাহর হুকুমকে সে পুরা করতেছে। আল্লাহ এটা দেখতে চান, এই জন্যই আমাকে চাকরি দিতে, এই জন্যই আমাকে দোকান দিতে, এই জন্যই আমাকে ক্ষেত খামার করতে দিতে। সেই জন্য মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ মনে বলেন যে এই ঈমান, যে সন্ধ্যা থেকে আমরা ঈমানের কথা শুনলাম, এই ঈমানকে বানাইবার জন্যই, ঈমানকে শিখবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। উম্মত যতক্ষণ পর্যন্ত নগ্ন হরকত করতে থাকবে, চলাচল করতে থাকবে, জমে না যাবে, এক জায়গায় জমে গেল মানে আমার মহল্লার মসজিদ আর আমার ঘর, আমার নামাজ বইয়ের জন্য এইটুকুই যথেষ্ট, ঘরে থাকি মহল্লার মসজিদে নামাজ বই, অথবা আমি ঘরেই নামাজ বইয়ে নেই, বলে যে কার কি হলে না হইল, আমার কি দরকার, এটাকে বলে জুমুদ। জুমুদ উম্মতের মধ্যে জুমুদ পয়দা হওয়া, অর্থাৎ সে নিজে যেটুকু করে এটুকুর উপরে সন্তুষ্ট হইয়া সে নিজে এক জায়গায় জমে থাকে, কোন চলাচল করে না, ঘোরাফেরা করে না, মানুষের কাছে যায় না, আর মানুষ দিনের উপরে আসুক এটার জন্য কোন রকম তার ফিরাফিরি নাই। মানে যখন উম্মত এই জুমুদের মধ্যে এসে যাবে সেই উম্মত ধ্বংস হয়ে যাবে, আর মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ নাপাক আর অপবিত্র হয়ে যাবে, তাদের দিন শেষ হয়ে যাবে, মিটে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, বরং ঈমান এবং দিনের উপরে সেই উম্মত ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে পুরোপুরি ভাবে চলতে থাকবে যতক্ষণ এই উম্মত এই দিনের জন্য তার হরকতকে জারি রাখবে, তার চলাচলকে জারি রাখবে এবং তার হিজরতকে জারি রাখবে। আল্লাহর রাস্তা বেরিয়ে যেতেছে নিজের ঘর কারবারকে ছেড়ে দিয়া, তো এটাকে ওইটা একটা হিজরত, সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য সে তার দুনিয়াকে ছাড়তেছে। হিজরত মানেই হলো তারা, এক হিজরত তো জাহিরি হিজরত যে ভাই সে এমন দেশে বাস করে যেখানে সে দিনের উপরে চলতে পারে না বিভিন্ন বাধা বিপত্তি, তো এখান থেকে সে হিজরত করে এমন দেশে যায় যেখানে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার মধ্যে চলতে কোনো বাধা বিপত্তি নাই। তো হিজরতটা কেন করতেছে, এই জন্যই তো করতেছে, হিজরত সার্থক হবে তো তখন যখন সে ওই দেশে যায় যেখানে কোনো বাধা নাই, সে আল্লাহর হুকুমকে মানতেছে, আল্লাহ তাআলার নিষেধ কাজকে সে বর্জন করতেছে, ছাড়তেছে, চাইলে না তার এই হিজরত সার্থক হইল। তো সত্যিকার অর্থে হিজরত হইল এই যে আল্লাহ তাআলার নিষেধ করা কাজকে সে বর্জন করতেছে, ছাড়তেছে এবং আল্লাহ তাআলার আদেশকে পালন করতেছে। তাই এইটাও এক হিজরত কে ভাই আল্লাহ তাআলার হুকুম চালু হয়ে যায় দুনিয়াতে এবং আল্লাহ তাআলার নিষেধ করা কাজ আমি নিজেও বর্জন করি আর সারা দুনিয়া থেকে এটা মিটে যায়। এই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় যখন এই নকল হরকত চলতে থাকবে তো এই উম্মতের দিন তরুতরে থাকবে, এই উম্মত দিনের উপরে চলতে থাকবে এবং দিন তার মধ্যে জিন্দা থাকবে। আর যখন সে এই চলাচল বন্ধ করে দিয়া কোনায় বসে যাবে, কোনা সামলাইবে এবং সে বসে যাবে জমুদ ইখতিয়ার করবে, যে জমুদের অর্থটা আগে বললাম যে শুধু নিজের চিন্তাই করে, ফলে তখন সে তার অবনতি হইতে থাকে, এ উম্মত দিনের দিকে অবনতি হইতে থাকে। উনি বলেন যে এটা কোনো সংগঠন নয় যে আপনাদেরকে সংগঠনে যোগ দিতে বলতেছি, যে এই সংগঠনে তাবলিগ সংগঠনে আপনারা যোগ দেন, এটা কোনো সংগঠন নয়, এটা তো উম্মত। উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত তৈরি করে গেছিলেন ওই উম্মত তৈরি করা উম্মতকে আপন কাজের উপরে নিয়ে আসা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ক্ষেত্র হইলাম আমি নিজে, আমি নিজে আমার নিজের সংশোধন, আমার নিজের ইমানকে পরিবর্তন করা, আমার ইমা আমার নিজের আমলকে দুরুস্ত করা, আমার কামাই রোজগারকে ঠিক করা, আমার মহাসরতকে ঠিক করা, আমার এই বদতবন্দিকে ঠিক করা, সর্বপ্রথম সংশোধনের সর্বপ্রথম ক্ষেত্র সর্বপ্রথম যোগ্য আমি, আমি যেরকম সর্বপ্রথম ক্ষেত্র, কাজে আমাকে নিজের ইসলাহের জন্য হরকত করতে হবে, জমে বসে থাকলে হবে না। কারণ দেখেন না নদীর পানি চালু থাকে, স্রোত আসছে নদীর পানিতে, তো এই স্রোতের পানি স্রোতের কারণে স্বচ্ছ পরিষ্কার, নিজেও পাক অপরকে পাক করে দেয় আর না পাককে ভাসাইয়া লইয়া যায়। না পাক হয় না, ওই জারি পানি স্রোতের পানি চলিত পানি এটা না পাক হয় না, যা না পাকি পড়ে গেলে সব ভাসাইয়া লইয়া যায়। কিন্তু কুয়ার পানি জমা পানি, এই জমা পানিতে যদি সামান্য না পাকি পড়ে তো কুয়াকেও নাপাক করে দিবে, এই কুয়াতে যে নামবে এই কুয়ার পানি যার গায়ে লাগবে সেও নাপাক হয়ে। তো যখন না জমে যায় জমা জিনিস এটা সহজে নাপাক হয়ে যায় আর চালু জিনিস এটা নাপাক হয় না, এটা সবসময় পরিষ্কার পবিত্র হইতে থাকে, ক্রমান্বকেও পবিত্র করতে থাকে। এই জন্য আমি নিজে সর্বপ্রথম নিজের সংশোধনের জন্য নিজের ইমানকে ঠিক করার জন্য আমাকে হিজরত করতে হবে, হিজরত মানে আল্লাহর রাস্তা বেরোতে হবে, নিজের ঘর ছাড়তে হবে, নিজের কায় কারবার ছাড়তে হবে, আরামের জায়গা থেকে আলাদা হইতে হবে। এই যে আমি আমার ঘর ছাড়লাম আল্লাহর রাস্তায় বের হইলাম নিজের সংশোধনের জন্য, মেয়ের মহতরম দোস্তাবনে বলছেন মানে আস্তাবি বলছেন যে নিজের সংশোধনের জন্য কদম উঠায় তার চেয়ে এই নিজের সংশোধনের জন্য যে কদম উঠাইল এইটার চেয়ে আল্লাহর নৈকট্য হাসিল করার উপায় বড় উপায় আর কিছুই নেই। সবচেয়ে বড় উপায় হইল যে সে নিজের সংশোধনের জন্য আল্লাহর রাস্তায় কদম উঠাইছে। আল্লাহর রাস্তায় কদম উঠানো অথবা আল্লাহর জন্য কাউকে খোশামত করা এর চেয়ে বড় কোনো উপায় নাই আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় উপায় হল এটাই যে সে নিজের সংশোধনের জন্য কদম উঠাইছে অথবা কারো সঙ্গে দুই চার কথা বলছে তার সংশোধনের জন্য, তাকে ফিরাইবার জন্য, তাকে আল্লাহর হুকুমের উপরে আনার জন্য সে কারো পিছনে মেহনত করতেছে, দুটা কথা বলতেছে, দুটা কদম উঠাইতেছে। তো এর চেয়ে বড় আল্লাহর নৈকট্য হাসিল করার আর কোনো উপায় নেই। সবচেয়ে বড় উপায় হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি ঘটনাও শুনে দিয়েছেন, বলে যে দেখেন মানুষ নিয়ত করে, নিজের সংশোধনের নিয়ত করে, এখনো সে সংশোধনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে নাই, নিয়ত করে রওনা দিছে, তাতেই কি অবস্থাটা ঘটছে যেটা হাদিসের মধ্যে আছে। মানে এক ব্যক্তি ছিল, সে 99টা খুন করেছে, 99টা খুন করে তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়েছে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায়, ক্ষমা পায়, ক্ষমা চায়। এখন সে জানতে চাইতেছে যে আমার ক্ষমার কোন সুযোগ আছে কিনা, আল্লাহ ক্ষমা করব কিনা আমারে, আমি তো 99টা খুন করছি, জীবনভর খালি খুন খুনই করি। তো বলে যে এক পাদ্রির সঙ্গে রাস্তায় দেখা, তারে জিজ্ঞাসা করছে যে আমার ক্ষমা, আমার ক্ষমার কোন রাস্তা আছে, উপায় আছে কিনা, আমি 99টা খুন করছি। তো বলে যে পাদ্রি বলল, 99টা খুন করছো, আমার ক্ষমা, তোমার ক্ষমার কোন উপায় নেই, তোমার ক্ষমার কোন রাস্তা নেই। উনি বলেন এই কথা যে এই কথা খুব ভালো করে জেনে রাখিস, যে গুনাহগার, একজন গুনাহগার তার গুনাহ তার জন্য এত ধ্বংস নিয়ে আসে না, যে কোনো গুনাহগারকে নিরাশ করে, যে কোনো গুনাহগারকে নিরাশ করে, এই নিরাশ করার কাজটা যত দ্রুত মানুষের জন্য ধ্বংস নিয়ে আসে, এই নিরাশ করার কাজটাই ধ্বংস করে, গুনাহ এত ধ্বংস করে না। এত 99টা খুন করছে ও এখনো মরে নাই, কিন্তু ওই যে লোকটা বলল নিরাশ করে দিবে তাকে, যে তোমার ক্ষমার কোন উপায় নাই, তোমার আল্লাহ মাফ করবে না, নিরাশ করে দিল সে। তো সে কথা বুঝেছে, তো যখন আমার মাফের কোন ব্যবস্থাই নেই, তো তোমারেও খুন করে 100টা পুরো করে দেবে, সঙ্গে সঙ্গে তারও কতল করে দিল। তো দেখেন সে কতল হইল কি জন্য, সে কতল হইল এই জন্যই যে সে একজন গুনাহগারকে নিরাশ করতেছে আল্লাহর রহমত থেকে, কাজেই সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে গেছে। এই গুনাহগার বেচারা এখনো সে মনে করতেছে, আচ্ছা আর কারোর জিজ্ঞাসা করি, আর এই জন্য জিজ্ঞাসা করছে, তো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমার গুনাহ মাফির উপায় আছে, এটা এটা গুনাহ মাফি হইতে পারে। বলে এটার জন্য কি করতে হবে, মানে এক নম্বর কাম হইল এই এলাকা ছাড়তে হবে, যে এলাকায় তোমার এই সমস্ত গুনাহগার গুনাহ কাম করছো, অমুক এলাকায় তুমি চলে যাও, সেখানে ভালো লোকেরা বাস করে, সেখানে তুমি চলে যাও, সেখানে যে তোমার তবা পরিপূর্ণ হবে, তবার পয়লা কাম হইল এই এলাকা ছাড়তে হবে, তোমার তবা করতে হলে এলাকা ছাড়তে হবে। এখনো সে তবা করে ছাড়ে নাই, তবার নিয়ত করছে, তবার উদ্দেশ্যে এলাকা ছাড়িয়ে রওনা দিছে, কিন্তু বেচারা কি করবে, বলে যে সারা জীবন খুন করল, আর এরকম জীবনের শেষ মুহূর্ত এমন মুহূর্তে সে তওবা করতে চাইতেছে যে তার হায়াত আর বেশি বাকি নেই, নেক আমল করার আর বেশি সুযোগ নাই, যেই সে বস্তি থেকে রওনা দিছে অল্প কিছু দূর যাওয়ার পরেই মৌতের ফেরেশতা হাজির হয়ে গেছে, তার জান বাইর করে নি, সে অল্প কিছু দূরই গেছিল, আর রহমতের ফেরেশতা আসছে, আজাবের ফেরেশতা আসছে, সে এত গুনাহগার, আজাবের ফেরেশতাই নিচে দিয়েছে, রহমতের ফেরেশতাও নিচে দিয়েছে, বলে না ও তো তোমার উদ্দেশ্যে রওনা দিতে নিয়ত করছে, নিজের সংশোধনের উদ্দেশ্য নিয়ত করছিল, তো কাজেই এরা তো আমরা দিব, আল্লাহ তাআলা ফয়সালা করবে, আল্লাহ তাআলার ফয়সালা হলে কে জমিনটাকে মাপো, যেখানে সে দায়িত্ব ছিল তোবার জন্য সেটা নিকটবর্তী বেশি হয়েছে, না যেখান থেকে রওনা দিছে এটা বেশি নিকটবর্তী, যদি যেখান থেকে রওনা দিছে এটা নিকটবর্তী হয় তাহলে আজাবের ফেরেশতাই নিয়ে যাক, আর যেখানে যাওয়ার উদ্দেশ্যে তোবার উদ্দেশ্যে যেখানে যাইতে লাগছিল ওইটার কাছাকাছি যদি সে পৌঁছে থাকে ওইটা নিকটবর্তী হয়ে থাকে, রহমতের ফেরেশতারা নিয়ে যাক। কিন্তু জমিন তো অল্পই সে অতিক্রম করছিল, তার এলাকা থেকে অল্পই গেছিল। সুবহানাল্লাহ, উনি বলতেছেন আল্লাহ পাক এই এক ব্যক্তি যে এত গুনাহের পরে নিজের সংশোধনের জন্য খালি নিয়ত করছে, আল্লাহ তার জন্য এই জমিনের নিজামকে পরিবর্তন করেছে। আল্লাহ জমিনকে হুকুম দিচ্ছেন, যে এলাকা থেকে রওনা দিচ্ছে অল্প জমিন ছিল তাকে বলছে লম্বা হয়ে যা, আর যে এলাকা থেকে রওনা ছিল সে এলাকার জমিন তো লম্বা ছিল, পথটা লম্বা ছিল, ওই পথকে বলছে ছোট হয়ে যা যাতে রহমতের ফেরেশতা নিয়ে যেতে পারে। এরপরে ফেরেশতারে হুকুম দিল যে তোমরা মাপো, যদি ওইটা নিকটবর্তী হয় তাহলে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, যেখান থেকে রওনা দিতে এটা নিকটবর্তী হয়ে যায় আজাবের ফেরেশতা নিয়ে যায়। তো আল্লাহ তোমরা তো জমিনকে হুকুম দিয়ে দিচ্ছে, বলে যে এলাকা থেকে রওনা এসে যতটুক পথ আসছে এই পথকে বলছে লম্বা হয়ে যা, আর যেটুক বাকি ছিল পথ ওই পথ ছিল অনেক লম্বা, ওইটার উপরে ছোট হয়ে যা। খোদায় পাক পথের নিজাম জমিনের নিজামকে পরিবর্তন করে দিতেছেন, যখন একজন নিজের সংশোধনের জন্য হরকত করতেছে, এটাকে হরকত করতেছে, হরকত মানে নড়াচড়া চলাফেরা চলছে, রওনা দিচ্ছে। এই জন্যই বলা হইতেছে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, কারণ আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের ইমান দিনের জন্য মেহনত করা, মেরে মহতরম দোস্ত নিজের ইমানকে সংশোধন করার জন্য, নিজের দিনকে সংশোধন করার জন্য, নিজের ভিতরকে সংশোধন করার জন্য যে হরকত করে, মানে এই হরকত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায়, সবচেয়ে বেশি নৈকট্য লাভের উপায়। এই লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিরকম মামলা করবেন, সেই জন্য মেরে মহতরম দোস্ত বলব যতক্ষণ পর্যন্ত এই উম্মত হরকত করতেছিল তো সারা দিন তাদের তোলা ছিল, আর যখন হরকত বন্ধ করে দিতে তো মেরে মহতরম দোস্তা বুঝব আস্তে আস্তে দিন তাদের কমজোর হয়ে যেতেছে। এই জন্য এই হরকতকে চালু করা, এটা কোনো এরকম পূর্বেই বলা হয়েছে, এ কোনো সংগঠনের নাম নয়, তাবলিগ সংগঠন নয়, মানে এই সংগঠনে যোগ দেন, মানে এটা কোনো সংগঠন নয়, এটা কোনো এরকম দুনিয়ার কোন দল জমাত নয়। এই জন্যই মহানা ইলিয়াস আবা হুজুল্লাহ আলী বলতেন এই কথা, আমি যদি নাম রাখতাম তো এই জমাতের নাম তাহরিকে ইমান ইমানি আন্দোলন নাম রাখতাম, তো উনি কোনো জমাতও বানান নাই, তার মানে হলো জমাত হইলেও তো উম্মতের মধ্যে একটা দলই হইল, মানে দল সৃষ্টি করতে চায় নাই, উম্মত বানাইতে চাইছে। যে উম্মতকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বানাইছিলেন, যে জিনিসের উপরে রেখে গেছিলেন, গোটা উন্মত আবার ওইটার উপরে এসে দেয়, এটার জন্যই মেহনত, এই জন্যই হরকত করা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলে যে এটা তো হরকতের দ্বারাই হবে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে ঘোরাফেরা না করছি, নিজের ঘর সংসার থেকে আলাদা না হচ্ছি, আর আমি এটা নিয়ে রাস্তা রাস্তায় না ঘুরছি, যতক্ষণ পর্যন্ত আমি গলি গলিতে আমি ঘোরাফেরা না করছি, ততক্ষণ পর্যন্ত এই এইটি জিন্দে হবে না, দিন আমার মধ্যে আসবে না, আমার সংশোধন কি করে হবে। যখন আমার সংশোধন হবে তো মেরে মহতরম দোস্ত বুঝব এদের দ্বারা আমি যখন নিজের সংশোধনের নিয়োগ করব তো আল্লাহ তাআলা এদের দ্বারা অন্য মানুষকেও উপকৃত করবেন, অন্য মানুষও এদের দ্বারা উপকৃত হবে। তো এটা এরকম এক মেহনত, যে মেহনতের দ্বারা নিজেও উপকৃত হব এবং এই মেহনতের দ্বারা অন্য মানুষও উপকৃত হয়ে যাবে, কিন্তু উদ্দেশ্য তো আমার নিজেকে নিজের সংশোধন করাই উদ্দেশ্য হবে। নিজের সংশোধনের উদ্দেশ্যে যেই কদম উঠে এই কদম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ওই কদমটাই আল্লাহর কাছে প্রিয় যে কদমটা নিজের সংশোধনের জন্য উঠে। জিতনে মাশাল্লাহ উলামা হ্যায় তো সাল কে রাজে করে, জিতনে সাল লগায়ে হুয়ে উলামা হ্যায় ও বেরুন কে লিয়ে পাঁচ মহিনে কা ইরাদা করে, ওর ইসকে আলাবা জিতনা এসা মজমা হ্যায় চার মহিনে লগে ও চার মহিনে কা ইরাদা করে, ہمت کر کے فرماؤ. اپنا گاؤں بھی اپنا آپ کو پیش کر. ہاں بولے بھائی دیکھیں کتنا کتنا تو اپنا آتے ہیں تشکیل جمع کرتے ہیں انہیں تشکیل ترسیم بھائی علماء کرام تھکن مجمل مدے ایک ایک سالے جن نجے کے پیش کریں نجے کے تیار کری نجے کے جماعت بند کری ایک سال شروع کری بھائی جدھر تین چین لاگے ہوئے گیسے تا بدیش نام پیش کری اور جدھر ایک پہ تین چلا ہے نہیں تا تین چلار جن بولی اپنا اپنا چنتا تشکیل والا تشکیل نام لکھاب یہ جرا آپارا نگد جاوار جن ہمت کر نجے نام بولیں এখানে আমরাও শুনি যে ভাই আপনি তিন চিল্লার জন্য যেতেছেন